করে الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال الله سبحانه وتعالى والفجر وليال العشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب. وقال الله سبحانه وتعالى والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. وقال الله سبحانه وتعالى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. قابل احترام اور قابل صد احترام بھائیو دوستو عزیزو بزرگو اللہ جل جلالہ عم نوالہ نے ہر بندے اور بندی میں محنت کا ایک جوہر رکھا ہے. خیر کی لائن سے شر کی لائن سے نیکی کی لائن سے بدی کی لائن سے دین کی لائن سے بے دینی اور بددینی کی لائن سے توحید و رسالت کی لائن سے شرک و کفر کی لائن سے خدا پرستی کی لائن سے خدا شناسی کی لائن سے خدا ناپرستی اور خدا فراموشی کی لائن سے ایک آدمی کی اپنی زندگی سے لے کر عالمی سطح تک پہلے بھی جو کچھ ہوا ہے اس وقت دنیا میں جو کچھ ہو رہا ہے اور آئندہ جو کچھ ہوگا اس سب کی بنیاد انسانوں کی محنت کے جوہر کا صحیح یا غلط استعمال ہونا. جو آدم کا بچہ جو حوا کی بیٹی دنیا میں آئے ہیں اس وقت جتنے موجود ہیں آئندہ جتنے آئیں گے ہر ایک میں اللہ کا دستور اور قانون و ضابطہ ہے اسے محنت کا جوہر دے کر دنیا میں بھیجتے ہیں. جتنی برائیاں جس جس لائن کی جتنا شرک جتنا کفر جتنا نفاق جتنا قتل و غارت جتنی عداوتیں جتنی دشمنیاں جتنی چوریاں جتنی بدکاریاں جتنی رشوت خوریاں جو کچھ برائی انسانوں کے راستے سے آیا ہے وہ نتیجہ ہے انسانوں کی محنت کا. جتنی توحید, جتنی رسالت پر ایمان, رسالت والی زندگی, عبادت کے مناظر, اخلاق کی بلندیاں, حسن معاشرت, اللہ کا تعلق, اللہ پر ایمان, عدل و انصاف کی فضائیں, ظلم و تعدی کا خاتمہ, جو کچھ ہوا ہے اور جو کچھ موجود ہے وہ سارا انسانوں کی محنت کا نتیجہ ہے. نحمده ونصلي على رسوله الكريم, اما بعد, قابل احترام بزرگوں, دوستو, بھائیو, یہ پرتھمے اللہ تعالی حمد و ثنا پر حضور صلی اللہ علیہ وسلم ایر پر درود شریف پاٹھ کریں, ایر پر قرآن کریم ایر بھی آیت جگہ تھے کہ برکھنا آیت تلاوت کریں, ایر پر بولیں جے دنیا سمست مانوشر مدھے ہی জন্ম লগ্ন থেকেই আল্লাহ তাআলা মেহনত নামক একটা অমূল্য সম্পদ রাখছেন, সকলকেই আল্লাহ তাআলা এটা দিচ্ছেন, কাউকেই আল্লাহ তাআলা এর থেকে বঞ্চিত করেন নাই. আর দুনিয়াতে আমরা যা কিছু দেখতেছি, বর্তমানে অতীতে যা কিছু ঘটছে এবং ভবিষ্যতে যা কিছু ঘটবে কিয়ামত পর্যন্ত, এর সব কিছু ভালো দিক আর মন্দের দিক. মন্দ বলতে শিরক, কুফর, নেফাক, জুলুম, সুদ, ঘুষ, জেনা, চুরি, ডাকাতি, নিরাপত্তাহীনতা, হক নষ্ট করা, এই সমস্ত মন্দ দিক যা অতীতে দেখা গেছে এবং বর্তমানে ঘটতেছে এবং ভবিষ্যতে ঘটবে, এটা মানুষের ওই মেহনতেরই ফলাফল. এবং ভালোর লাইনে যা কিছু আমরা দেখতেছি, অতীতে যা কিছু ভালোর লাইনে ঘটছে, ভবিষ্যতে ভালোর লাইনে যা কিছু ঘটবে, সব কিছুই মানুষের মেহনতের ফলাফল. ঈমান, তাওহীদ, রিসালাত, রিসালাতের উপর ঈমান, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার ফরমাবরদারি, আল্লাহ তাআলার শুকর, আদল, ইনসাফ, হক আদায় করা, পরস্পরের মধ্যে উল্ফত, মহব্বত, ভালোবাসার সম্পর্ক, এই সব কিছু, এটাও মানুষের মধ্যে যে মেহনত নামক অমূল্য সম্পদ আল্লাহ তাআলা রাখছেন, এটা তারই ফলাফল. বলেন যে একজন ব্যক্তির থেকে শুরু করে সমগ্র বিশ্বব্যাপী যা কিছু ঘটতেছে, যা কিছু আমাদের সামনে দৃষ্টিগোচর হইতেছে, সব কিছু মানুষের মেহনতেরই ফলাফল, চাই ভালো হোক চাই মন্দ. মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, এইটাই হলো শতসিদ্ধ কথা. এই কথার মধ্যে সন্দেহের কোনো সুযোগ নাই যে ভালো মন্দ যা কিছু ঘটতেছে আল্লাহ, এটা মানুষের মধ্যে যে আল্লাহ তাআলার জন্মগতভাবে মেহনতের নামক একটা অমূল্য সম্পদ, একটা যোগ্যতা রাখছেন, এই যোগ্যতারই ফলাফল. যদি এই যোগ্যতার ব্যবহার ভালো লাইনে হয়ে থাকে, দুনিয়া তার ভালো দেখছে. যদি ব্যক্তিগতভাবে ভালো লাইনে ব্যবহার করে থাকে, ব্যক্তিগতভাবে তার ভালোর দিক মানুষে দেখছে. সামগ্রিকভাবে যদি ভালো লাইনে ব্যবহার করে হয়ে থাকে, তাহলে সামগ্রিকভাবে মানুষ এটা ভালোর দিকটা দেখছে. যদি ব্যক্তিগতভাবে মন্দ লাইনে ব্যবহার করে থাকে, তাহলে ব্যক্তিগতভাবে তার মন্দের দিকটা মানুষে দেখছে. আর যদি সামগ্রিকভাবে মন্দের লাইনে যোগ্যতা ব্যবহার হয়ে থাকে, তাহলে তার মন্দ দিকটাও মানুষে দেখছে. এইটাই হলো নিয়ম, এই চলতেছে, আগেও এইরকমই চলতো, বর্তমানে এইরকমই ঘটতেছে, ভবিষ্যতে এইরকমই ঘটবে. হর জমানে মে ইনসানো নে মেহনত কি হে আর হর জমানে মে আল্লাহ জল জলালহু আম্মা নওয়ালহু নে আপনে বন্দো আর বন্দিও কি রহবরি কে লিয়ে আসমান সে কিতাবে আর সহিফে ভি উতারে হ্যায়, اپنے پاس سے نبی اور پیغمبر علیہ الصلوۃ والتسلیمات کو بھی بھیجا ہے اور انہوں نے بھی آ کر کے محنت کی ہے. سب سے اخیر میں ہمارے اور آپ کے آقا اور مولا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم تشریف لائے. آپ پر قرآن کریم نازل ہوا. قرآن وہ کامل و مکمل کتاب ہے جس نے تمام آسمانی کتابوں اور صحیفوں کے علوم کو منسوخ کیا, اور وہ آسمانی اور خدائی کتاب ہے کہ جس میں قیامت کا مغرب سے سورج طلوع ہونے تک ہر فرد بشر کی مکمل رہبری موجود. وہ قرآن ڈنکے کی چوٹ کہہ رہا ہے, وہ مشرق میں رہتے ہوں, مغرب میں رہتے ہوں, شمال میں ہوں, جنوب میں ہوں, کسی طبقے سے ان کا تعلق ہو, مالدار ہوں, غریب ہوں, مرد ہوں, عورتیں ہوں, جوان ہوں, بوڑھے ہوں, عوام ہوں, خواص ہوں, ہر ایک کے لیے اپنے پیارے محمد صلی اللہ علیہ وسلم کی زبانی اعلان کرا رہے ہیں. قل هل نبئكم بالأخسرين أعمالا, پیارے نبی آپ بتا دیجئے, ہم آپ کو باخبر کر دیں, آپ کہیے کہ لوگوں ہم تمہیں باخبر کر دیں کن کی محنتیں ضائع ہو رہی ہے, کن کی محنتوں پر نقصان اور خسارہ ہے, کن کی محنتوں پر ظلم و تعدی ہے, کن کی محنتوں پر کفر و شرک ہے, کن کی محنتوں پر جہنم دہک رہی ہے, کن کی محنتوں پر بد امانی اور بے امانی ہے, کن کی محنتوں پر دنیا جہنم قدا بنی ہوئی ہے. الذين ضل سعيهم في الحياة الدنيا, جب کبھی بھی اور جہاں کہیں بھی انسانوں کی محنت کا جوہر اپنی آنکھوں دیکھی کی بنیاد پر مشاہدات جس کو کہتے ہیں, افراد کی, قوموں کی, علاقوں کی, خاندانوں کی, جب کبھی بھی محنت کا جوہر آنکھوں دیکھی پر لگا ہے اور اب بھی جو لگ رہا ہے وہ آئندہ جن کا لگے گا, قرآن ڈنکے کی چوٹ کہہ رہا ہے نقصان میں ہے, نقصان میں ہے, نقصان میں ہے, ان کی محنتیں ضائع جا رہی ہیں, یہ اپنے ہاتھوں اپنے پیروں پر کلہاڑی مار رہے ہیں, انہی ہاتھوں دنیا میں رہتے ہوئے اپنے نام کی بڑی بڑی جہنمیں اعلان کرا رہے ہیں, عذاب الہ آواز دے رہے ہیں, اللہ کی گرفت پر پکڑ کو آواز دے رہے ہیں. محنت کا جوہر معمولی نہیں ہے, اللہ کے یہاں محنت کی بڑی قدر ہے. جب یہ محنت ایمان پہ لگتی ہے, جب یہ محنت مغیبات کی بنیاد پر ہوتی ہے, اللہ کو نہیں دیکھا, اس کو پہچاننے, اس کو ماننے, اس کو اپنے ساتھ کرنے, اس کی قدرت کو اپنے ساتھ کرنے, اس کے غیبی نظام کو اپنی موافقت میں لینے, اس کے خزانوں کی مددوں کی زمینوں پر اتروانے, اس کے آرزے برکتوں کی بارشیں برسوانے, جب اس پر لئے محنت کا جوہر دنیا دیکھتی رہ جاتی ہے. اور اسی زمین و آسمان نے, اسی زمین و آسمان نے وہ دن دیکھے ہیں جیسے روزانہ دنیا اندھیرا اور اجالا دیکھتی ہے, روزانہ دنیا رات اور دن دیکھتی ہے. دنیا نے اور زمین و آسمان نے وہ نظام دیکھے ہیں, وہ امن دیکھا ہے, وہ پیار و پریم دیکھا ہے, وہ برکتیں دیکھی ہیں, وہ غیبی نصرتیں اور مددیں آنکھوں سے دیکھی ہیں. دنیا اس کا اعتراف کرنے پر مجبور ہوئی. مسئلہ سارا محنت کے جوہر کے استعمال کا. اسی لیے بنیادی طور پر اتنا سمجھ لینا, یہ اجتماعات, یہ دعوت کے نام پر ساری نقل و حرکت, یہ چار مہینے چلے پیدل سواری اندر باہر دور قریب مقامی باہر کی نقل و حرکت, یہ صرف اتنے کے لیے نہیں ہے کہ چار مہینے لگ گئے, سال لگ گیا, چلا لگ گیا. اصل مقصود امت کی محنت کے رخ کو صحیح کرنا, امت کی محنت کے رخ کو مغیبات کی بنیاد پر لانا ہے کہ جتنا نقصان اٹھایا ہے, جتنے نقصان میں جا رہے ہیں, وہ ہے جنہوں نے آپ کی آنکھوں دیکھی پر اپنی محنت کا جوہر لگایا. اسی لیے انبیاء کرام علیہ الصلوۃ والتسلیمات ان کی دعوت کے واقعات کو پڑھا جائے, سنا جائے, سیرت کا مطالعہ کیا جائے, سب سے اخیر میں محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کی سیرت مبارکہ, صحابہ کرام رضوان اللہ تعالی اجمعین کی سیرت مبارکہ, کہ محنت کی بنیادیں کیا تھیں اور کن بنیادوں پر کیا ہوا ہے. تو بولیں جی اللہ تعالی ہر زمانہ سے ہر جگہ آسمان تھے بڑ بڑ کتاب اور چھوٹ چھوٹ کتاب جگہ کے صحیح بلا ہے এগুলোর কে আল্লাহ তাআলা নাযিল করছেন এই মানুষের কাছে, মানুষের কাছে পাঠাইছেন এবং সাথে সাথে নবীদেরকে পাঠাইছেন যে মানুষদেরকে ওই আসমানি কিতাব আর সহিবা অনুযায়ী মানুষদেরকে সঠিক রাস্তা দেখাবে. পরিশেষে আখিরি নবী সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইলেন এবং তারপরে আল্লাহ তাআলা ওই কিতাব নাযিল করলেন যেই কিতাব সমস্ত কিতাবের মধ্যে সেরা, অতীতে যত কিতাব আসমান থেকে আসছে ছোট বড় সমস্ত কিতাবের মধ্যে যত রকমের এলেম ছিল সমস্ত এলেমকে যে কিতাবে মনসুখ করে দিছেন, এবং ওই কিতাবের মধ্যে মানব মনে রহমত, মানব জীবনের জন্য হেদায়েত, কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির জন্য, ব্যক্তি, পরিবার, সমাজ, এলাকা, অঞ্চল সকলের জন্যই পরিপূর্ণ রাহাতি আল্লাহ তাআলা ওই কোরআনের মধ্যে করে দিয়েছেন. যে মানুষ তার মেহনতের যে একটা অনন্য সব জন্মগতভাবে আল্লাহ তাআলা তার মধ্যে রাখছিলেন, এটা কোথায় খরচ করবে, এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষকেরা বলেন যে হে নবী, আমি আপনাদের আমি আপনাকে অবগত করাইতেছি, আমি আপনাকে জানাইতেছি, আপনি তাদেরকে বলে দেন, আপনি তাদেরকে বলেন, দুনিয়ার মানুষদেরকে আপনি কথা বলেন যে আমি কি তোমাদেরকে বলে দেব, তোমাদের সামনে স্পষ্ট করে দেব, আমি কি তোমাদেরকে হুশিয়ার করে দিব, যে সমস্ত লোক কারা, যাদের মেহনত ওই অমূল্য পুঁজি, অমূল্য সম্পদ, মেহনত, ওই মেহনতের দ্বারা তাদের মেহনত যে তাদের জীবনের জন্য ধ্বংস নিয়ে আসে, তাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করা দেয়, তাদের মেহনত দুনিয়াকে জুলুম দিয়ে ভরে দেয়, অত্যাচার, অনাচার, অবিচারে দুনিয়াকে আচ্ছাদিত করে নেয়, দুনিয়াকে হক নষ্ট করার একটা পরিবেশ সৃষ্টি করে দেয়, এবং দুনিয়াতেও তাদের মেহনত বিনষ্ট হবে, তাদের মেহনতের কুফল দুনিয়াতে ফলবে, এবং এমনভাবে ফলবে যে তাদের মেহনতের দ্বারা দুনিয়া জাহান্নামের একটা টুকরো হয়ে যাবে, মানুষ অস্থির থাকবে, স্থিরতা পাবে না, নিরাপদা ও নিরাপত্তার স্পর্শ পর্যন্ত তাদের গায়ে লাগবে না। তারা কারা এটাকে আমি বলে দেব? আর শুধু তাই না, তাদের মেহনত এমন, যাদের মেহনতের দ্বারা তারা নিজেদের জন্য জাহান্নামকে স্যাংশন করতেছে, নিজের জন্য জাহান্নামকে নির্ধারণ করতেছে। আমি কি তাদের কথা বলে দেব? বলেন আল্লাহ তাআলা, বলেন যে আল্লাযীনা দাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা ওই সমস্ত লোক যারা তাদের মেহনতের ময়দানকে বানাইছে বস্তুকে চোখে দেখে দেখা যায়, বস্তুকে তারা মেহনতের ময়দান বানাইছে, চোখে দেখা জিনিসের উপর জিনিসকে তারা মেহনতের ময়দান বানাইছে। যারা চোখে দেখা জিনিসের জিনিসকে নিজের মেহনতের ময়দান বানাবে, তাদের মেহনত তারা কোনোদের কৃষ্ণকার্য হবে না, নিজেদের জন্য তারা ধ্বংসের কারণ হবে, দুনিয়ার জন্য সারা দুনিয়ার জন্য তারা অস্থিরতার কারণ হবে, এবং তাদের জন্য জাহান্নামকে স্থায়ীভাবে নির্ধারণ করে দেওয়া হবে। এই যোগ্যতাকে আল্লাহ তাআলা এই জন্য রাখেন নাই যে তো তারা চোখে যা দেখবে তার উপরই নিজেদের মেহনতের ওই অমূল্য সম্পদকে খরচ করবেন। আর কোরআনে কিতাব সবার মধ্যে আল্লাহ তাআলা জানাইছেন নবীদেরকে মাধ্যমে, নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে খবর করছেন, নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে সতর্ক করছেন যে তোমাদের মেহনতের ময়দান কি হবে, মেহনতের ময়দান কি হওয়া উচিত। মেহনতের ময়দান হবে ওই আল্লাহ তাআলা জাতের একিমকে অর্জন করার উপরে, যে আল্লাহ তাআলাকে দেখা যায় না, যে আল্লাহ তাআলা ধরাছোঁয়ার বাইরে, যে আল্লাহ তাআলাকে চোখে দেখা যায় না, ওই আল্লাহ তাআলার একিমকে, আল্লাহ তাআলার উজুদের একিমকে নিজের দিলের মধ্যে বসানোর জন্য তোমাদের এই মেহনতের অমূল্য সম্পদটা খরচ হবে, এবং আল্লাহ তাআলার কুদরতের উপরে তোমাদের কুদরতের উপরে মেহনত খরচ হবে। যে আল্লাহ তাআলার কুদরত তোমাদের পক্ষে কি করে আসে, অবাঙালি আল্লাহ তাআলার কুদরতকে পাওয়ার জন্য কি কি মেহনত করতে হবে, কি কি মুজাহাদা করতে হবে, ওইটাই হবে আমাদের মেহনতের আসল লাইন, ওইটাই হলো আমাদের মেহনতের আসল জায়গা। সমস্ত আসমানে কিতাবের মধ্যে আল্লাহ তাআলা এটাই বলছেন যে আল্লাহ তাআলা রহমত, আল্লাহ তাআলা বরকত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমান, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপদ নিরাপত্তা, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার ইনসাফ, এর ব্যবস্থা কি করে পাওয়া যায়, ওইটাই তোমাদের মেহনতের ময়দান হবে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এর সুফল অতীতের মানুষে দেখছে, এবং যদি বর্তমানে এবং ভবিষ্যতে এই জিনিসকে মানুষ তার মেহনতের ময়দান বানায়, তো বর্তমানে মানুষে দেখবে যে আল্লাহ তাআলা কুদরতকে নিজের পক্ষে মেহনত করে নিজের পক্ষে নেওয়া, তারা আল্লাহ তাআলা জাতকে জাতের একিমকে নিজের দিলের মধ্যে বসানোর দ্বারা মানুষ দুনিয়াতে এবং আখেরাতে কি কি ভাবে উৎকৃষ্ট হতে পারে, আর এটা মানুষ স্বচক্ষে দেখবে। যেমনিভাবে দৈনিক আমরা দেখতেছি রাত্রির অন্ধকার অন্ধকারকে দৈনিক দেখতেছি, দিনের আলোকে দৈনিক দেখতেছি, একেবারে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত মানুষ যখন এই দুই জিনিসকে প্রতিদিন দেখে, অনুরূপভাবে আমরা যদি আমাদের মেহনতের ময়দান ওই বস্তু অর্থাৎ চোখে দেখা যায় যেটা দেখা যায় এইটাকে বাদ দিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আসমানি কিতাবের মধ্যে নবীদের দ্বারা যে জিনিসকে মেহনতের ময়দান বানানোর কথা বলছেন, ওই জিনিসকে যদি আমরা মেহনতের ময়দান বানাই, তাহলে সারা দুনিয়ার মানুষ দেখবে যে আল্লাহ তাআলা কুদরত কি করে ওই সমস্ত লোকদের সাথে হয়, কষ্ট হয়, যারা মেহনতের ময়দানকে চোখে দেখা জিনিসকে বানায় নেই, নবীর খবর অনুযায়ী তারা তাদের মেহনতের ময়দানকে ঠিক করছে, আল্লাহ তাআলার সাহায্য কিভাবে দেয়, আল্লাহ তাআলার সাহায্য কিভাবে তাদের সাথে থাকে, আল্লাহ তাআলার জাতের একিম কিভাবে তাদের মজবুত হয়, আল্লাহ মানুষের সাথে সম্পর্ক কি করে কায়েম হয়, আল্লাহর ইবাদতের যে একটা দৃশ্য, এই দৃশ্য মানুষ দেখবে, আপসের মধ্যে সম্পর্কের দৃশ্য অবস্থা মানুষ দেখবে, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য পাল্লা পাল্লি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য জান মাল খরচ করার এমন দৃশ্য মানুষ দেখতে থাকবে, যদি তাদের মেহনতের ময়দানকে ঠিক করে নিতে পারে, যেটাকে কোরআনের মধ্যে আর বিভিন্ন আসমানি কিতাবের মধ্যে সমস্ত নবীদের মেহনতের দ্বারা যে কথাকে বুঝাইতে চাইছিলেন, ওই জিনিসটাকে যদি মেহনতের ময়দান বানায়, মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই যে আমাদের ইস্তেমা একত্রিত হওয়া, এই যে আমাদের বিভিন্ন দিকে যাওয়া, দাওয়াতের মা, দাওয়াতের ভারত নামে যে আমাদের দরবার, আমাদের ইস্তেমা, চা এক বছরের জন্য যাওয়া, চার মাসের জন্য যাওয়া, তিন মাসের জন্য যাওয়া, এলাকার মধ্যে মেহনত করা, আশেপাশের এলাকার মেহনত, দেশের ভিতরের মেহনত, দেশের বাইরে দাওয়াত নিয়ে যাওয়া, এই যে মহাত্মার দোস্তা বুজুর্গ, এটা শুধু যাওয়াটা উদ্দেশ্য না। আমি চার মাসের জন্য গেলাম, আমি চিল্লা দিয়ে আসলাম, আমার এক বছর পুরো হয়ে গেছে, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হইল যে মানুষ তাদের মেহনতের মাদার করতে হবে, এইটাকে ঠিক করে এবং ওইটাকে মেহনতে ওইটাকে পুরা করার জন্য যে হেদায়ত কোরআনের মধ্যে আছে, যে হেদায়ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, কোরআন সেই কথাটা দিয়ে স্পষ্ট বলতেছে, স্পষ্ট ঘোষণা দিতেছে যে তোমার মেহনতের মাদার কোনটা। যদি সঠিক ময়দানকে তুমি ঠিক করতে পারো তাহলে তোমার পরিণতি কি হবে, আর মেহনতের ময়দান ঠিক করার ব্যাপারে তুমি যদি ভুল করে হলো তাহলে তোমার পরিণতি কি হবে। মেরে মহাত্মাছে স্পষ্ট ভাষায় ঘোষণা করতেছে যে তোমার মেহনতের ময়দান করতে হওয়া উচিত, ওই ময়দানকে ঠিক করা এবং ওই ময়দানের মধ্যেই আমাদের অমূল্য সম্পদ, মেহনতের নামক, মেহনত নামক অমূল্য সম্পদ আল্লাহ তাআলা দিতেন, ওইটাকে ব্যবহার করা। الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا جو اپنی محنت کا جوہر آنکھوں دیکھی پر لگا رہے ہیں لگا چکے ہیں لگا رہے ہیں اور لگائیں گے قرآن ان سے کہتا ہے وهم يحسبون أنهم يحسنون صنعا بہت بڑی غلط فہمی میں بہت بڑی نادانی میں بہت بڑی ناقبت اندیشی میں ہے وہ سمجھ رہے ہیں کہ ہمارا جوہر صحیح لگ رہا ہے ہم سادے کھانے سے جتنے چپے لقموں پر آ رہے ہیں ہم کرائے کے مکان سے ذاتی مکانوں پر آ رہے ہیں ہم سائیکلوں سے ٹو ویلر پر آ رہے ہیں ہم ٹو ویلر سے فور ویلر پر آ رہے ہیں ہم کچے مکانوں سے پکے مکانوں پر آ رہے ہیں ہم چھوٹی ملازمتوں سے بڑی ملازمتوں پر آ رہے ہیں ہم چھوٹے عہدوں سے بڑے عہدوں پر آ رہے ہیں دھوکے میں ہیں دھوکے میں ہیں دھوکے میں یہ سمجھ رہے ہیں کہ ہم ترقی کر رہے ہیں ہم فارورڈ جا رہے ہیں قرآن ان کی محنتوں کا نتیجہ بتلا رہا ہے الذين كفروا اعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى اذا جاءه لم يجده شيئا جنہوں نے بھی جب کبھی بھی جہاں کہیں بھی اللہ کے غیر سے ہونے کو بولا ہے سنا ہے سوچا ہے دلوں میں بٹھایا ہے اپنی محنت کا جوہر اس پر لگایا ہے قرآن کہتا ہے ان کی ساری محنت کا خلاصہ جنگل کے چمکتے بالوں اور ریت کی طرح ہے یہ سب الزمان ماہ ایک آدمی ہے اس کو پیاس لگ رہی ہے جنگل میں ہے بیابان میں ہے میلوں ریت کا سمندر پھیلا ہوا ہے کہیں سے پانی کی بوند نظر نہیں آ رہی ہے یہ نادان یہ اپنی آنکھوں کے دھوکے میں یہ مشاہدات کو بنیاد بنانے والے یہ سب الزمان یہ پریشان ہیں یہ مشکلوں میں ہیں ان کے بڑے بڑے مسائل ہیں اس ریت کے جنگل میں جس طرح یہ پیاسا چمکتے ریت کو پانی سمجھ رہا ہے یہ مشاہدات کی بنیاد پر اپنی محنت کے جوہر کو لگانے والے کسی کو ملک سے کسی کو مال سے کسی کو دولت سے کسی کو زمینداری سے کسی کو حضر خوشی سے کسی کو دنیا کے سامانوں سے اپنے مسائل کا حل نظر آ رہا ہے قرآن کہہ رہا ہے یہ دھوکے میں ہیں قرآن کا اصل فیصلہ حتی اذا جاءہ لم یجدہ شیئا, پیاسا ہے حلق میں کانٹے گر رہے ہیں, ہاتھوں کی پپڑی آجم رہی ہے, دن میں تارے نظر آ رہے ہیں, پیاس کی شدت تب کی موت اپنی آنکھوں سے دیکھ رہا ہے, لیکن نادان اس سمجھتے والوں کو پانی سمجھ کر, پیاس بجھنے کا سامان سمجھ کر مسافتیں طے کر رہا چل رہا ہے. قرآن کہہ رہا جتنا چلے جتنا چلے, جب بھی یہاں آئے گا جس چمک کے ریت کو پانی سمجھا ہے, پیاس کے بجنے سامان سمجھا ہے, مشرق والے مغرب والے شمال والے جنوب والے, تاجر ہو یا کاشتکار, حاکم ہو یا پبلک, عوام ہو یا خواص, مالدار ہو یا غریب, جس کو جہاز سے اپنا جوڑ کا مسئلہ حل ہوتا نظر آتا ہے, اس کی نظر کا دھوکہ ایسا ہے جیسے جنگل کا چمکتا بالو جس کا یہ پیاسا پانی سمجھ رہا. قرآن نے سب کا دھوکہ کھول دیا, دھوکے میں ہو دھوکے میں ہو دھوکے میں ہو, اس دھوکے سے نکلنا ہے. اس لیے جنہوں نے اس پر دھوکہ کھایا ہے اور نقصان اٹھایا ہے, اور نقصان بھی دو دن دس دن بیس دن کا نہیں, سال دس سال سو بیس سال کا نہیں, سو دو سو سال کا نہیں, ابدی نقصان سرمدی نقصان ہمیشہ ہمیشہ نقصان. الذین کفروا, اللہ کے غیر سے ہونا تو بولا, اللہ کے غیر سے ہونا تو سنا, اللہ کے غیر سے ہونا تو سوچا, اللہ کے غیر سے ہوتا دیکھا اور اپنی محنت کے جوہر پر اس پر کھپا دیا. اسی کو بیان کیا ہے قرآن نے وہاں, والفجر وليال عشر. میرے محترم دوستو بزرگ بولیں যে ওই সমস্ত লোক যারা আল্লাহ তাআলার দেওয়া তথা প্রদত্ত ওই মেহনত নামক অমূল্য সম্পদকে চোখে দেখা জিনিসের উপরে খরচ করছে এবং তারা চিন্তা করতেছে যে আমরা তারা কি করতেছি, আমাদের ক্রমাগত উন্নতি হইতেছে, এবং তারা চিন্তা করতেছে আগে ভাড়া বাড়িতে থাকতাম এখন নিজের বাড়ি হয়েছে, আগে সাইকেলে চলতাম এখন টু হুইলার গাড়িতে চলতেছি, আগে টু হুইলারে চলতাম এখন ফোর হুইলারে চলতেছি, আগে ছোট চাকরি করতাম এখন বড় চাকরি করতেছি, আগে ছোট ব্যবসা করতাম এখন বড় ব্যবসা করতেছি, আগে পোস্ট ছোট ছিল এখন বড় বড় হোটার মালিক হয়েছি, এখন কুঠি বাংলার মালিক হয়েছি. মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, তারা এই থেকে যারা কামিয়াবির সফলতা মনে করতেছে যে তার চেষ্টা সার্থক হয়েছে, মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, অর্থাৎ চোখে দেখা জিনিসের উপরে সে মেহনত করতেছে আর এইগুলা পাওয়ার পরে সে চিন্তা করতেছে যে আমার মেহনত সার্থক, আমি আমার আকাঙ্ক্ষা পুরা হওয়ার পথে এটা পুরা হইতেছে. মেরে মহতারাম দোস্তার বুজুর্গ উনি বলেন যে এটা ধোকা, করার পরে যে এটা ধোকা, করার পরে সেটা ধোকা ধোকা, তারা ধোকার শিকার হয়ে গেছে, প্রতারণার শিকার হয়ে গেছে, প্রতারণার শিকার প্রতারণার শিকার তারা হয়, তারা যেমন শেষ সময় আসা পর্যন্ত বুঝতে পারে না যে সে প্রতারণার শিকার হয়, যখন সে বুঝতে পারে তখন তার আর কিছু খরচ করার থাকে না. মেরে মহতারাম দোস্তার বুজুর্গ এই ধোকা যেটা এই ধোকা তার এই ক্ষতি এটা একদিন দুই দিনের না, পাঁচ দশ দিনের না, অন্তস্থ বুজুর্গ সে এমন প্রতারণার শিকার হইল যে অনন্তকালের জন্য আর কোনদিন ওই ঢোকা যে কোন ওই সীমানার থেকে ওই কুফালের থেকে সে কোনোদিন আর বের হইতে পারবে না, কোনোদিন আর বের হইতে পারবে না মেরে মহতর অন্তস্থ বুজুর্গ। কারণ আল্লাহ তাআলার এলেমে এই চোখে দেখা জিনিসের উপরে মেহনত করে কোনো মানুষ কামিয়াবিয়ার সফলতা পেতে পারে না, তার দুনিয়া আখেরাত সব কিছু ধ্বংস হয় বরবাদ হয়, দুনিয়াতে সে ক্ষতিগ্রস্ত হবে এবং আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এমন সময় যে তার চোখ খুলবে সেই সময় চোখ খোলার পরে চোখ খোলা বা ঘুরে আসা তার আর কোনো কাজে আসবে না। মেরে মোস্তফা অন্তঃস্থ বুজুর্গ বলেন যে তারা কারা, আল্লাহ তাআলা তাদের কি চিহ্নিত করতেছেন, যে সমস্ত লোক যারা নাকি আল্লাহ তাআলার গায়ের থেকে হয় এই কথা তারা বলে, বস্তুর থেকে হয়, জিনিসের থেকে, ব্যবসার দ্বারা হয়, চাকরির দ্বারা হয়, শিল্পের দ্বারা হয়, মিলের দ্বারা হয়, ফ্যাক্টরির দ্বারা হয়, জমিনের দ্বারা হয়, টেকনোলজির দ্বারা হয়, অর্থাৎ আল্লাহ তাআলার গায়ের থেকে হওয়ার কথা তারা বলে এবং আল্লাহ তাআলার গায়ের থেকে হওয়ার কথা তারা বলে, তাদের কথা বড় কান দিয়ে শোনে, মনোযোগ সহকারে শোনে এবং আল্লাহ তাআলার গায়ের থেকে হয় এই কথার চিন্তা তারা করে, গবেষণা করে। মেরে মহতরম অন্তঃস্থ বুজুর্গ বলে যে তাদের দৃষ্টান্ত কি, এরা হল ওই সমস্ত লোক যাদের মেহনত ব্যর্থ, দুনিয়াতে ব্যর্থ, মহতের সময় ব্যর্থ, কবরে সে ব্যর্থ থাকবে, আখেরাতে সে ব্যর্থ হয়ে উঠবে। মেরে মহতরম অন্তঃস্থ বুজুর্গ তাদের পরিণতিটা কি পরিমাণে ব্যর্থ হবে, কেমন ভাবে ব্যর্থ হবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার গায়ের থেকে হওয়ার কথা তারা বলে, আল্লাহ তাআলার গায়ের থেকে হওয়ার দৃষ্টিতে তারা দেখে, আল্লাহ তাআলার গায়ের থেকে হওয়ার কথা তারা চিন্তা করে, আল্লাহ তাআলার গায়ের থেকে হয় এই সমস্ত সেমিনার আর এই সমস্ত মিটিংয়ের মধ্যে যে কথাটা যারা শুনে, মেরে মোস্তফা যারা কল্পনা করে গবেষণা করে, মেরে মোস্তফা আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকের দৃষ্টান্ত ওই উত্তার মতো, ওই পথ হারা পথিক পথিকের মতো, যে পথিক পথ হারায় ফেলছে মরুভূমির কিনারে কিনারে দিয়ে উপস্থিত এমন সময় যখন তার কাছে তার খাবার এবং পানীয় সব কিছু সমস্ত রকমের সব শেষ হয়ে গেছে, সামনে চলতে চলতে তার কোষ্ঠাগত কলিজা শুকিয়ে আসতেছে, ঠোঁট কাশের মতো হয়ে যাইতেছে, জান বেরিয়ে আসতে চাইতেছে, দিনের বেলা চোখে তারা দেখতেছে, সে দ্রুত অগ্রসর হইতেছে, দ্রুত রকম অগ্রসর হইতেছে, অগ্রসর হইতে হইতে কিছুক্ষণ কিছু দূর যাওয়ার পরে মরুভূমির মাঝখানে যাওয়ার পরে সে সামনের দিকে তাকাইছে, প্রখর রোদে যখন প্রখর হয়েছে তখন দেখাবে সামনে মরিচিকা, মরিচিকা দেখে এমন ঝিলমিল করতেছে মনে হইতেছে ওইখানে ওইখানে নদী, অথই পানি, ওই অথই পানির দিকে সে অথই পানি মনে করে দৌড়াইতেছে, মেরে মহতরম অন্তঃস্থ বুজুর্গ অথচ সেখানে পানির ফোঁটা মাত্র নাই, ওটা হল প্রচন্ড রোদ এবং মরুভূমির বালু বালু রাশি আর রৌদ্র রশ্মি এই দুইটা সমন্বয় এখানে মরিচিকার সৃষ্টি হয়েছে, তার দৃষ্টির সীমানা শেষ এখানে। মেরে মহতরম অন্তঃস্থ বুজুর্গ এই লোকটা যেমন সামনে অগ্রসর হয়ে পানি পাবে না, মরিচিকাই মরিচিকা যত দূরে যাবে মরিচিকা তার সামনে তত দূরে, মেরে মহতরম অন্তঃস্থ বুজুর্গ এই লোকটা তোমার আর পিছনে ফিরে আসার সময় নাই, আর ওইখানেও কোনো পানির কোনো ব্যবস্থা নাই। মেরে মহতরম অন্তঃস্থ বুজুর্গ আল্লাহ তাআলা বলেন যে ওই সমস্ত লোক তা আল্লাহ গায়ের থেকে হওয়ার কথা বলে, বস্তুর থেকে হওয়ার কথা বলে, গায়ের থেকে হয় এই কথাটা মনোযোগ দিয়ে শুনে, এর মধ্যে সেমিনার করে, যারা বক্তৃতা দেয় তাদের শুনে এবং এই কথা চিন্তা করে, মেরে মহতরম অন্তঃস্থ বুজুর্গ তাদের পরিণতি হলো এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা মিসাল দিয়ে দৃষ্টান্ত পেশ করে মানব জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই জন্য যে যাতে করে মেহনত নামক অমূল্য সম্পদ যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, এই অমূল্য সম্পদ ব্যবহার করার ক্ষেত্রে, ব্যবহার করার সিদ্ধান্তের ক্ষেত্রে মানুষ যেন ভুল না করে। অতীতে তারা ভুল করছে, অতীতে তারা ভুল করছে, তারাও পরিণতিকে দেখছে, কেমনের দিনে দেখবে এবং ভবিষ্যৎগতিতে একটু ভুল ধরা করে, দুনিয়াতে তার কুফল ভুগবে, কুফল পাবে সে এবং কেমনের পরে তারা দেখবে। মেরে মহাতার সারা দুনিয়ার মানুষের জন্য একই রকম ভাবে ওরা স্পষ্ট ভাবে ঘোষণা করে দিতে চান যে কাদের মেহনত ব্যর্থ, কাদের চেষ্টা ব্যর্থ, তারা দুনিয়াতেও রাখা হবে মেহনতের যোগ্যতাকে, যোগ্যতা মেহনত করার যে যোগ্যতা, এই যোগ্যতার অধিক ব্যবহার করার কারণে তারা আক্ষেপ করবে, কারা ধ্বংস হবে এবং কারা আনন্দিত হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ওদেরকে বলে দিচ্ছেন, নবীদেরকে দিয়ে আদমকে দিয়ে আল্লাহ তাআলা এটাকে জানাই দিচ্ছেন। কোরআনে কারিম নে জিস তারা ইয়ে কাহা, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, ইসি তারা কোরআন তাসমিয়া তাসমিয়া আর কসম খাকে বহুত বহুত জমিন আসমান কা পাদা করনে ওয়ালা, পুরে সংসার কো হদম সে বুজুদ দেনে ওয়ালা, রব কুল্লি শাইই ওয়া খালিকুহু ওয়া মালিকুহু, কসম খাকে কহ রহে হ্যায় ওয়াল আসর ওয়াল আসর ইন্নাল ইনসান লাফী খুসর, জিনকি ভি মেহনত কি বুনিয়াদে আঁখো দেখি হ্যায়, জিনকি মেহনত কা জোহর আঁখো দেখি পে লগ রহা হ্যায়, আল্লাহ কসম খাকে কহ রহে হ্যায় নুকসান মে হে নুকসান মে হে নুকসান। ওয়া আরহামুর রাহিমিন হে আকরামুল আকরামিন হে, নুকসান কি রাহ ভি বতা দি হে, উস নুকসান সে নিকলনে কা রাহ ভি বতা দি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক জিনকি মেহনত কা জোহর কিন বুনিয়াদোঁ পে লগ রহা হ্যায়, ঈমান আল্লাহ কি জাতো সে বাত পর, ঈমান আল্লাহ কে আসমান হুকমা পর, ঈমান আল্লাহ কে রাজি নিজাম পর, ঈমান আল্লাহ কে কুদরত পর, ঈমান আল্লাহ কি জাত লামুতাহি কে লামুতাহি খজানো পর, ঈমান কিয়ামত কে দিন পর, ঈমান নবীয়ো কি নবুয়ত ও পয়গম্বরো কি পয়গম্বরি পর, ঈমান তকদীর পর, ঈমান মরনে কে বাদ দোবারা জিন্দা হোনে পর, জিনকি মেহনত কে জোহর কি ইয়ে বুনিয়াদে হ্যায়, উনহে কুরআন কামিয়াব তরীন কেহতা হ্যায়। জেসে কুরআন নে শুরু হি মে কাহা হ্যায়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা আনজিলা ইলাইকা ওয়া মা আনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম মুমিনুন, أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون, جن کے محنت کے جوہر کی بنیاد مغیبات ہے, ایمان بالغیر ہے, احمال ہے, شریعت سنت کے احکامات ہے, اللہ کی دی ہوئی طاقت, اللہ کی دی ہوئی سمجھ بوجھ, اللہ کی دی ہوئی دولت, লগাতে পেশা নেই পেশা নেই, জিন পে ইলম হ্যাঁ লগা রে হিন পে তালুকাত লগা রে হিন কে পাশ কোই হসিয়ত হসল রসুখ হ وہ اس کو لگا رہے ہیں, کسی پہ خاندانی, کسی پہ علاقائی, کسی لائن کی, جس کی جو حیثیت ہے وہ اس کو لگانا. والذین یؤمنون بما انزل الیہ ورسلہ قبلہ, جن کا ایمان اللہ کی تمام کتابوں پر, پیارے نبی جن کا ایمان آپ پر اتری ہوئی کتاب قرآن کریم پر, اور آپ سے پہلے جن کا ایمان آسمانی کتابوں پر. والذین یؤمنون بما انزل الیہ وما انزل من قبلہ وبالآخرت هم یوقنون, جو آخرت کو یقینی سمجھتے ہیں, جن کے دلوں کی گہرائیوں میں ایمان اتری ہوئی ہے. اسی لیے محمد صلی اللہ علیہ وسلم نے نادانوں میں اور دانوں میں تمیز کے لیے دونوں باتیں بتا دی ہیں. الکیس من دان نفسا وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هوا وتمنى على الله الامان, جو اپنے کو بہت دانا بہت ذہین بہت عقل مند سمجھتے ہیں ان کو تو یوں کہا کہ ان سے زیادہ بے وقوف, ان سے زیادہ نادان, ان سے زیادہ ناقیمت اندیش کوئی نہیں جو اپنی آنکھوں دیکھی پر اپنی محنت کے جوہر سے لگا رہے ہیں. اب بڑی بڑی تمنائیں, عقل مند وہ ہے, سمجھدار وہ ہے, سوچ بوجھ اس کے پاس ہے جو آخرت کو سامنے رکھ کر اپنی محنت کے جوہر کو لگا رہے ہیں. مرنا ہے, خدا کو منہ دکھانا ہے, اپنے ہر کیے کرائے کا جواب دینا ہے. یہ لقمے جو کھا رہا ہوں, یہ نظریں جو استعمال کر رہا ہوں, یہ ہاتھوں پیروں کی جو حرکت ہو رہی ہے, کہ ہر عمل کے پیچھے کچھ بن رہا ہے. جیسے کاشتکار جس دن سے زمین میں بیج ڈالتا ہے, اس دن سے پردے غیب میں زمین کی گہرائی میں بننا شروع ہوتا ہے. جس دن خدا چاہتے ہیں زمین کا سینہ چاک کر کے تمام رکاوٹوں کو دور کر کے ایک بہت مہین باریک سی کوپر کو باہر لاتے ہیں, میاں بیوی کی ملاقات ہوتی ہے, نطفہ قرار پاتا ہے, قرآن حدیث کی تمام تفصیلات بتلا رہی ہے. اس دن سے پردے غیب میں بننا شروع ہوتا ہے. جب وہ اپنی مدت پوری کر لیتا ہے, ایک بھلا چنگا خوبصورت سا بچہ سامنے آتا ہے. زبانوں سے بول, آنکھوں کا دیکھنا, کمائیوں کی شکلیں, خرچ کرنے کی جگہ, جہاں جو کچھ کر رہا ہے پردے غیب میں کچھ بن رہا ہے, یا نور بن رہا ہے یا ذمت بن رہی ہے, یا خدا کا غضب آنے کو کہہ رہے ہیں یا رحمتوں کو کھینچ کے لا رہے ہیں, جنت بن رہی ہے یا جہنم بن رہی ہے, قبر کی تنگی بن رہی ہے یا کشادگی بن رہی ہے, سکرات کی آسانی بن رہی ہے یا سختی بن رہی ہے. محمد صلی اللہ علیہ وسلم کے نورانی ہاتھوں جامع کوثر کے ملنے کا انتظام ہو رہا ہے یا دور ہٹو منہ کالا کرو میرا تمہارا کوئی واسطہ نہیں یا اس کا سامان ہو رہا ہے. الذین یؤمنون بالآخرہ, الذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالآخرة هم يوقنون. دنیا وقتی ہے, اس کا ہر سامان دھوکا ہے, یقینی چیز آخرت ہے, وہاں کے فیصلے اٹل ہیں. جن کا یہ یقین ہے, قرآن کہتا ہے یہ وہ ہیں جن امیر کی محنت کا جوہر صحیح لگ رہا ہے, یہ صحیح راستے پر ہیں, یہ ہدایت پر ہیں اور یہی کامیاب ترین ہیں. تو بولیں جی ایک کے تو اللہ تعالیٰ قرآن کہیں ہوتے বললেন যে তোলাহিল আখতারি না, এই কথাটা কি আল্লাহ তাআলা আরো শক্ত করে আরো গ্রহণযোগ্য পাওয়ার জন্য গ্রহণযোগ্য পদ্ধতিতে মানুষের স্বভাব অনুযায়ী আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন কসম খেয়ে. কসম খাওয়ার কথা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় একটু অধিক মাত্রায়, এই জন্য আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন যে ওই সমস্ত লোক কাদের মেহনত তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে, তাদের মনোবাঞ্চনা অসম্পূর্ণ থাকবে, এমন ক্ষতির ভিতরে যে মেহনত করবে যেই ক্ষতির থেকে কোনোদিনও তার বের হওয়ার কোনো সুযোগ নাই, ওই সমস্ত লোক কারা? আল্লাহ তাআলা বলেন যে না ইন্নাল ইনসান লাফি খুস, আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন যে ওই সমস্ত লোক জামানার কসম, ওই সমস্ত লোক যারা তাদের মেহনতের বুনিয়াদ চোখে দেখা জিনিসকে বানাইছে, অর্থাৎ যা কিছু দেখতেছে তার উপরে তার মেহনত, তার মেহনতের অমূল্য সম্পদকে তারা সে খরচ করতেছে, এই সমস্ত জিনিসকে তারা যারা মেহনতের ময়দান বানাইছে এবং চোখে দেখা জিনিসের মধ্যেই কামিয়াবি সফলতা সুখ শান্তি এটা বলে এবং এইটাই শুনতে ভালো লাগে, এইটার পরে এটার দিকে নিয়ে পরিকল্পনা করাই যার ভালো লাগে, আল্লাহ তাআলা বলেন যে তারা ক্ষতিগ্রস্ত, তারা ধ্বংসমুখী, তারা ধ্বংসে পতিত হয়ে গেছে. যেমনিভাবে আল্লাহ তাআলা সমস্যাটার কথা বলছেন অনুরূপভাবে আল্লাহ তাআলা সমাধানও দিচ্ছেন. মানুষকে শুধুমাত্র অস্থির করা আল্লাহ তাআলার নীতি না, মানুষকে আল্লাহ তাআলা সমাধান দিচ্ছেন, যেমনিভাবে সতর্ক করছেন এবং বলছেন যে কোন লাইনের মেহনতের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটাকে যেমন আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, অনুরূপভাবে ওখান থেকে বিশ্রান্তি নাজাতের রাস্তা করতে ওইটি আল্লাহ তাআলা বলছেন. আল্লাহ তাআলা বলেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত, বলেন যে হ্যাঁ শুধুমাত্র ওই সমস্ত লোক যারা তাদের মেহনতের বুনিয়াদকে গায়েবকে তাদের মেহনতের বুনিয়াদ বানাইছে. আল্লাহ তাআলা গায়েবে আছেন, আল্লাহ তাআলা রব্ব কুল্লি শাই কুল্লা শাই, সমস্ত জিনিসের রব, খালিকুহু ওয়া মালিকুহু, সবকিছুর খালেক আল্লাহ তাআলা, সবকিছুর মালিক আল্লাহ তাআলা. ওই আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলাকে চেনার জন্য, আল্লাহ তাআলার সাথে নিজের সম্পর্ককে কায়েম করার জন্য তারা তাদের মেহনতকে বেহনতে বুনিয়াদ বানাইছেন. আল্লাহ তাআলার জাতের একিমকে, আল্লাহ তাআলার উপরে নিজের একিমকে, জাতের উপরে নিজের একিমকে বসানোর জন্য, মজবুত করার জন্য তারা তাদের এই মেহনতের যোগ্যতাকে খরচ করতেছে. আল্লাহ তাআলার কুদরতের উপরে, আল্লাহ তাআলার কুদরতের উপরে তাদের একিম জমে, বিশ্বাসী হয়, বিশ্বস্ত হয়, এইটার জন্য এইটাকে তারা মেহনতের বুনিয়াদ বানাইছেন. আল্লাহ তাআলার যত সিফাতি নাম আসমায় হাসনা যেগুলো আছে তার উপরে নিজের একিমকে বসানোর জন্য তারা মেহনত করতেছে. মতের পরে জিন্দগির উপরে নিজের একিমকে বসানোর জন্য, মারানকে বানানোর জন্য মেহনত করতেছে. আখেরাতের উপরে একিমকে বানানোর জন্য মেহনত করতেছে. আল্লাহ তাআলা বলেন এই সমস্ত লোকেরা নবীর নবুয়তের উপরে একিমকে বসানোর জন্য মেহনত করতেছে. সমস্ত রাসূলরা সত্য এই কথাটা অন্তরের মধ্যে বসানোর জন্য যারা মেহনত করতেছে, ফেরেশতা জগৎ সত্য এদের উপরে একিম বসানোর জন্য মেহনত করতেছে. মতের পরে আবার তাকে আল্লাহর সামনে হিসাব হিসাবের জন্য উঠতে হবে, পুরো জিন্দগির হিসাব দিতে হবে. এইটার নেতৃত্বের মধ্যে বসানোর জন্য তারা মেহনত করতেছে. মেরে মহতারা দোস্তা বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পানি কোন আমলে তারা পান করা যাবে, কোন আমল দুনিয়ার থেকে করে গেলে নবীর সাথে সম্পর্ক হবে? নবী বুকের মধ্যে ঠেলে নেবেন, নবী পানি পান করাবেন, ওই আমলের তালাশের পিছনে যারা মেহনত করতেছে আল্লাহ বলেন শুধুমাত্র এই সমস্ত লোকেরা। এবং তার গায়েবের উপর একই অনুযায়ী আল্লাহ তালার উপর বিশ্বাস আর একই অনুযায়ী আল্লাহ তালার কামাজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যারা পুরা করতেছে আল্লাহ তালা বলেন শুধুমাত্র তারাই হলো কামিয়াব, তারাই হলো সার্থক, তারাই হলো তাদের মেহনতি সার্থক, তারাই হলো সফল কাম। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তালা কোরআনে কারীমের মধ্যে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা গায়েবে গায়েবকে নিজের মেহনতের বুনিয়াদ বানাইছে, গায়েবকে নিজের মেহনতের বুনিয়াদ বানাইছে, আল্লাহ তালার সাথে আল্লাহ তালার উপরে নিজের একইকে পাল্টা করার জন্য নিজ পাল্টা করার জন্য নিজের মেহনতকে খরচ করতেছে, সমস্ত গায়েবী জিনিস আল্লাহ তালা ওনাদেরকে নবী করে পাঠাইছে, ওনারা আল্লাহ তালার পক্ষের থেকে নবী, আল্লাহ তালা বলছে যে তারা আমার নবী, এই নবীকে বিশ্বাস করার জন্য তারা মেহনত করতেছে, আখেরাতকে বিশ্বাস করার জন্য তারা মেহনত করতেছে, কবর হাসানকে বিশ্বাস করার জন্য তারা মেহনত করতেছে, যা অন্তরে গেঁথে যায়, এর থেকে অন্তর বিচ্ছিন্ন না থাকে। জিনিসটি যেমন বস্তুর উপরে বস্তুর দিকে না যায়, যেই জিনিসের উপরে মেহনত করলে ইমান পুরো হয়, আল্লাহ তাআলার কাছে ইমানদার হওয়া যায়, ওই জিনিসের উপরে মেহনত করতেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সালাত, আল্লাহ তাআলার আহকামাতের পাবন্দি থাকতেছে এবং আল্লাহ তাআলার নবীর তরিকা অনুযায়ী আল্লাহ তাআলার আহকামাতের আদায়ের পালন করতেছে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ এবং ওই সমস্ত লোক আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া ইয়াকিমুনা সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আর আল্লাহ তাআলা প্রদত্ত যত নিয়ামত তার কাছে আছে, চাই জানের লাইনে হোক, চালের লাইনে হোক, চাই সম্পদের লাইনে হোক, চাই ডিগ্রির লাইনে হোক, চাই তার সামাজিক অবস্থানের লাইনে হোক, সামাজিকভাবে মানুষটাকে সম্মান করে, বংশীয়ভাবে মানুষটাকে ইজ্জত করে, তার একটা পজিশন আছে এলাকার মধ্যে, এই সব কিছুকে খরচ করতেছে নিজের মেহনতকে গায়েবের বুনিয়াদের উপরে নিজের মেহনতকে খরচ করার জন্য, ইমানকে ঠিক করার জন্য সেই সব কিছুকে খরচ করতেছে, জান খরচ করতেছে, মান খরচ করতেছে, তার প্রভাব প্রতিপত্তিকে খরচ করতেছে, তার শিক্ষাগত যোগ্যতা সব কিছুকে খরচ করতেছে, এই জন্যে যে গায়েবের বুনিয়াদটা ঠিক হয়ে যায়, আল্লাহ তাআলা গায়েব আল্লাহর উপরে তার ইমান ঠিক হয়ে যায়, আল্লাহ তাআলার কুদরত উপর তার ইমান ঠিক হয়ে যায়, আল্লাহ তাআলার অফরন্ত খাজানার উপর তার ইকির হয়ে যায়, তার ইমান ঠিক হয়ে যায়। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলার ওয়াদা এবং আল্লাহ তাআলার ওয়াইদ, আল্লাহ তাআলার সতর্কত পানির উপরে তার ইকির ঠিক হয়ে যায়। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন এরা এবং আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিক, বলেন যে ওই সমস্ত লোকেরা যারা নাকি আপনার উপরে যে কোরআন নাযিল করা হয়েছে, আপনার উপরে অবতীর্ণকৃত কোরআন, এইটাকে তারা বিশ্বাস করে, শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বাস করে, এবং আপনার আগে আপনার পূর্বে যত কিতাব আসমান থেকে আসছে সমস্ত কিতাবকে তারা বিশ্বাস করে, ইমান আনে না দেখা সত্ত্বে এগুলো আসমানি কিতাব, আল্লাহ তাআলা বলছেন এগুলো সত্য, আমাদের নবী বলছেন যে এগুলো হক, ওর উপরে ইমান আনে, অমিল আখেরাত হুম ইউকিনুন। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আখেরাতের উপরে তাদের দৃঢ় আস্থা, যার মধ্যে সন্দেহ থাকার আর কোনো সুযোগ নাই, তার মতন হওয়ার সুযোগ নাই, ওইটাকে বলে একিন, আখেরাতের উপরেই তাদের একিন, আখেরাতের উপরেই তাদের আস্থা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বুদ্ধিমান কারা আর নির্বোধ কারা, আল্লাহ নবী বলেন যে আলকাই সমান দানা নাফসাহু ওয়ামিন আলিমা বাদাল মাউত, বলেন যে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ হুঁশিয়ার ওই সমস্ত লোক যে নিজের মনকে কন্ট্রোল করে দিছে, আঘাত করে দেয় নেই, মনে যা চায় তাই সে করে না, মনকে কন্ট্রোল করছে শরীয়ত সুন্নতের দৃষ্টিতে, আল্লাহ তাআলা বিধি বিধান অনুযায়ী কোরআন হাদিসের দৃষ্টিতে মনকে কন্ট্রোল করছে, মৌতের পরে যে প্রস্তুতি নিতেছে, যে মৌতের পরে জিন্দিগির জন্য প্রস্তুতি নিতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই লোকটা হলো সবচেয়ে বুদ্ধিমান, এই লোকটা হলো আকলমান, এই লোকটা হলো বিবেকবান, এই লোকটা হলো বিচক্ষণ, এই লোকটা হলো হুঁশিয়ার। মেরে মহতরম দোস্তরা বুঝবো, আর বলেন নির্বোধ, বোকা, অভাব, অপতর্ক হলো ওইটা। নির্বোধ হলো ওই লোকটা যে মনে যা চায় তাই করে, তাই কোরআনের সাথে মিলুক অথবা না মিলুক, নবীর সিরাতের সাথে মিলুক অথবা না মিলুক, নবীর চলাফেরার সাথে মিলুক অথবা না মিলুক, মিল খাট অথবা না খাট, তাতে তার কিছু আসে যায় না, তার মনে চেয়েছে। এইটাই তার একমাত্র উৎস যে তার মনে চেয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেটা না নির্বোধ, বোকা। মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, বলেন যে এই আখরাতের উপরে আখরাতের জন্য যে প্রস্তুতি নেবে এবং আখরাতের মধ্যে একই থাকবে, আল্লাহ তাআলা তাদের সম্বন্ধে বলেন যে তারাই হল মূর্খ, তাকে হেদায়েত পাবে এবং তারাই হল কামিয়াব। মেরে ভাই ও দোস্ত আজিজার বুজুর্গ, আল্লাহ জল্লা জালালুহু আম্মা নবালুহু কো সবসে জ্যাদা যো প্যারা হো ঈমান বিল গায়ব হ্যাঁ। আল্লাহ কো বিন দেখে, উসকি কুদরত পর নজরে জমাল বিন দেখে, উসকে খজানো কি উসাতো কো মানো বিন দেখে, উসকে গায়বী নিজাম কো মানো বিন দেখে, জো উস আঁখো সে নজর আ রহা হ্যায় জহাঁ জহাঁ সে আল্লাহ কে গায়ব সে হোনে কো বড়া সুনা সোচা দেখা যা রহা হ্যায়, জিস সব কা ইনকার করতে হুয়ে আল্লাহ সে হোনে কো বোলো সুনো সোচো দেখো, জো আল্লাহ কে করনে সে জো হো রহা হ্যায় আল্লাহ কে করনে সে জো হোগা কে করনে সে ইয়ে পেহলি আওয়াজ হোতি থি হর নবি কি আপনি কৌম কে লিয়ে, জিস নবি কো জিস উম্মত, জিস নবি কো জিস কৌম কে লিয়ে ভেজা, ও কৌম সব মুশরিক নহীঁ থি, জেসে সূরে ফজর ওয়াল ফজর মে ও সারে বয়ান কিয়ে হ্যায়, অলম তর কাইফ ফাআল রাব্বুকা বিহাদ, ও কৌম আদ জিনহে আপনি কৌমি তাকত সে হোতা নজর আতা থা আর উসকে তমন্ন গুরুর কে নারে লাগাতে থে, ওয়া সামুদ আল্লাযীনা জাবু আস-সাখা বিল ওয়াদ, ও কৌম সামুদ জিনহে আপনি টেকনোলজি পর নারাজ থা, ফিরআউন দিল আওতাদ, ও ফিরআউন মেহমানা ফিরআউন জিসকা 24 ঘন্টে নারা থা আলা রাব্বুকুম আল আলা আলাইসা লি মুলকু মিশ ওয়া হাযিহিল আনহার তাজরি মিন তাহতি, ইনকো বয়ান করকে কুরআন নে কাহা হ্যায় الذين ظلموا واكثروا الفساد, الله كيلي ہوئی جان, الله تابعہ ہوا آباد, الله کی دی ہوئی صلاحیتیں کسی نے ملک کے راستے, کسی نے دولت کے راستے, کسی نے ٹیکنالوجی کے راستے, کسی نے زمینداری کے راستے, اللہ کی نافرمانیوں پر اب خود ڈوبے لاکھوں لاکھوں پر ہلوایا, ہر ایک سے کہلوایا تم بھی کہو ملک سے ہوتا ہے, تم بھی کہو دولت سے ہوتا ہے, تم بھی کہو ٹیکنالوجی سے ہوتا ہے, تم بھی کہو زمینداری سے ہوتا ہے, اکثروں فی الفساد, سر জমীর হ্যাঁ বসীর হ্যাঁ অলিম ও হবীর হ্যাঁ ও দেখতে রহতে হ্যাঁ কন কিস রাহ যা রা কন আঁকো দেখি পে থক রা হন আঁকো দাড়ি দেখে মরা হন আঁকো দেখি কে আতবার সে আপনা সব কুছ লগা রা হ কন মগরিবাদ কি বুনিয়াদ পে আহে ফরতা হন মগরিবাদ কি বুনিয়াদ পে রোজে আঁসু হতা হ বুনিয়াদ পর মগরিবাদ কি বুনিয়াদ পর রাতোঁ কো পুরতা হ্যাঁ বেচেনো বেকরার হতা হ্যাঁ ইসকে অন্দর কি এক আগ লগি হুই হ্যাঁ দুনিয়া ওয়ালো তুম জিসসে হোনে কো বোল রহে হো সুন রহে হো দেখ রহে হো সোচ রহে হো আপনি আওয়াজ বদলো আল্লাহ সে হোনে কো বোলো আল্লাহ সে হোনে কো সুনো আল্লাহ সে হোনে কে এতবার সে দেখো আল্লাহ হি কে হোনে সে আল্লাহ হি কে করনে সে হোতা হ্যায় ইসে সোচো দুনিয়া কে তাড়িয়ো দুনিয়া কে দৌলত মঙ্গো দুনিয়া কে হাজার কুরসিয়ো কে মালিকো দুনিয়া কে জমিদারো দেখকে তারহানো ইন্ডাস্ট্রিজ ওয়ালো হরেক আপনি বোলি বদলো ये पहली जिम्मेदारी है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के हर उम्मती की अपने बोल बदले अपनी सोच बदले अपनी नजरें बदले सबसे पहले हम अल्लाह के होने को बोले उसी को हमारे कान सुने हम भी हमारी औरतें भी हमारे बच्चे भी हमारी गली कुचे के रहने वाले भी हमारे मोहल्ले गांव बस्ती वाले भी हमारे शहर सूबे वाले भी हमारे मुल्क वाले भी और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का चोर सा उम्मती जहां कहीं है दुनिया में वो इसी को बोले अल्लाह की बड़ाई अल्लाह की हजमत اللہ کی کبریائی اس کے ہزاروں کی وسعت اس کی قدرت اس کی فعالیت جب چاہے جو چاہے جہاں چاہے کرنے والی ذات اللہ کھاتے پیتے کماتے سوتے جاگتے چلتے پھرتے اندھیرے میں اجالے میں گلیوں میں گھروں میں مسجدوں میں مسجدوں سے باہر سڑکوں پہ کہ امت کی بولی بدل جائے دنیا بول رہی ہے ملک سے دولتوں سے دنیا بھر کے سامانوں سے ہونے کو بول رہی ہے سن رہی ہے دیکھ رہی ہے اور اسی کا یقین دلوں میں بیٹھ رہا اسی لیے میں نے شروع میں عرض کیا تھا کہ مسئلہ صرف چار مہینے چلے سال پیدل سواری یا پانچ کاموں کا نہیں ہے مولانا سید احمد خان صاحب رحمت اللہ علیہ فرماتے تھے ہمارے چھ نمبروں میں اصل بنیادی نمبر دو ہیں سب سے پہلا نمبر کلمہ ہے اور مولانا یوسف صاحب رحمت اللہ علیہ فرماتے تھے کہ اس پہلے نمبر کے دو جز ہیں پہلا جز ہے لا الہ الا اللہ دوسرا جز ہے محمد رسول اللہ پہلے جس سے مقصود یقین کی تبدیلی ہے اللہ کا غیر کہاں کس شکل میں ہے اللہ کا غیر کہاں کس شکل میں ہے آسمانوں میں ہے زمینوں میں ہے سمندروں میں ہے پہاڑوں دریاؤں میں ہے مارکیٹوں منڈیوں آفسوں دفتروں میں ہے جس شکل میں ہے حکومت کی شکل میں ہے عہدے کی شکل میں ہے کرسی منصب کی شکل میں ہے زمینوں کی شکل میں ہے پیٹرول کے کور کی شکل ہے ہتھیاروں کی بھرمار کی شکل میں ہے جہاں جس شکل میں اللہ کا غیر ہے اس سے کچھ نہ ہونے کا یقین ایک اکیلی اللہ کی ذات سے سب کچھ کے باہر سب کچھ ہونے کا یقین کا ہر فرد اسے بولے اسے سنے, اتنا بولے اتنا سنے, اتنا بولے اتنا سنے کہ اس کا یقین اپنی حقیقت کے ساتھ دلوں کی گہرائیوں میں اتر جائے. پھر یوں فرماتے تھے, دوسرا جس کلمہ توحید کا محمد رسول اللہ. دنیا میں جتنے انسان ہیں ہر ایک محنت کر رہا ہے محمد صلی اللہ علیہ وسلم کی رسالت کا کلمہ پڑھنے والا, آپ کو اللہ کا نبی برحق ماننے والا, اس کی محنت کرو وہ ہو جائے جو محمد صلی اللہ علیہ وسلم کی محنت کی, وہ ایمان کی دعوت کی, وہ تعلیم کے حلقے تھے, وہ خوشخوشی والی نمازیں تھی, وہ اللہ کا ذکر تھا, وہ اخلاق کی بلندی تھی, وہ آخرت کا دھیان تھا, وہ اللہ کو راضی کرنے کا شوق تھا, کہ ساری محنت محمد صلی اللہ علیہ وسلم کی اپنی ذات سے اس پہ لگ رہی تھی اور ہر ایک کو اس محنت پر لا رہے تھے. حج سے جب بلال آئے تو انہیں بھی اسی محنت پر, روم سے صہیب آئے تو انہیں بھی اسی محنت پر, مکے سے ابو بکر عمر عثمان علی آئے انہیں بھی اس محنت پر, جو مہاجرین آئے جتنے انسان آئے جتنے مرد آئے جتنی عورتیں آئی جتنے بچے آئے ہر ایک کو محمد صلی اللہ علیہ وسلم نے اپنی والی محنت پر کھڑا کیا. اور ہمارے تمہارے لیے یہ راستہ کھلا چھوڑ دیا. السابقون الاولون من المهاجرین والانصار والذین اتبعوهم باحسان, جو ان کی محنت کو اپنی محنت بنائیں گے, جو ان کی سوچ کو اپنی سوچ بنائیں گے, جو ان کے بولوں کو اپنی بولی بنائیں گے, جو ان کے دیکھنوں کو اپنا دیکھنا بنائیں گے, جو ان کے رونے کو اپنا رونا بنائیں گے, جو ان کی بے چینی اور بے قراری کو اپنی بے قراری بنائیں گے, اللہ ان سے ایسے ہی راضی جیسے ان سے راضی ہو. বলেন যে আগে বলতেছিলেন যে আমাদের মেহনতের বুনিয়াদ হবে গায়েবের উপরে, তো যেমনি ভাবে কেমনি ভাবে গায়েবের থেকে যখনই আমরা গায়েবকে বুনিয়াদ মানে মেহনত করা শুরু করব সাথে সাথেই একটা কিছু হওয়া শুরু হয়ে যাবে. যেদিন থেকে কৃষক মাটির নিচে তার বীজটা রাখে বেসনটাকে রাখে ওই দিন থেকেই ওইখানে একটা কিছু হওয়া শুরু হয়। আস্তে আস্তে কয়েকদিনের মধ্যে আল্লাহ তাআলা যখন চান তখন ওই মাটিকে সরাই দিয়ে ওইখান থেকে একটা কপল বের করে নিয়ে আসে, অঙ্কুর বের করে নিয়ে আসে. কিন্তু হওয়া শুরু হয়েছে তখন থেকে যেদিন কৃষক ওই বীজটাকে মাটির নিচে রাখছে. মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, অনুরূপভাবে স্বামী স্ত্রীর মিলনের পরে যখন নাকি ওই লোকটা মায়ের রেহেমের মধ্যে যায় ওই দিন থেকেই কোরআন বলে চলছেন, ওই দিন থেকেই পড়া শুরু হয়েছে. আস্তে আস্তে প্রকাশ পাইতে পাইতে আকাশ নয় মাস মাস পরে দেখা যায় সুন্দর গোলাপ ফুলের মতো একটা বাচ্চা দুনিয়াতে আসছে. এটা একদিনে হয় নাই, ওই দিন থেকেই শুরু হয়েছে. মেরে মহতারাম ডক্টর বুজুর্গ, যেদিন থেকে আমরা গায়েবের কথা বলা শুরু করব, গায়েবের উপরে একিনকে জমানোর জন্য চিন্তা করা শুরু করব, ফিকির শুরু করব, দাওয়াত শুরু করব, মেহনত করব, কেউ বললে এটাকে নিজের ধ্যানের সাথে শুনতে থাকবো, ওই দিন থেকে আমাদের আমার ভিতরে ইমান পড়া শুরু হয়ে যাবে. হ্যাঁ, যদিও বোধকর্ম হয়তো কিছুদিন দেরি লাগতে পারে কিন্তু ওই দিন থেকেই ওই মুহূর্তের থেকেই পড়া শুরু হয়ে যাবে. মেরে মহতারাম দোস্তের বুজুর্গ, এই জন্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্যারা সবচেয়ে মাহবুব সবচেয়ে প্রিয় হল গায়েবের উপরে বিশ্বাস করে যে ওই জিনিসটা এবং ওই বিশ্বাস কান্নওয়ালা ওই ওই একদিন আর ওই একদিন কান্নওয়ালা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ তাআলা অপেক্ষায় আছেন, আল্লাহ তাআলা অপেক্ষায় আছেন কে তার মেহনতের বুনিয়াদ গায়েবকে বানাইছে, আল্লাহ তাআলার উপরে ইমানকে মজবুত করার জন্য মেহনত করতেছে, আল্লাহ তাআলার কুদরতকে কুদরতের উপরে একদিনকে মজবুত করার জন্য মেহনত করতেছে, কে আল্লাহ তাআলা অফরস্ত খাজানার খাজানার উপরে একদিনকে জমানোর জন্য মেহনত করতেছে, কে মৌত মৌতের পরের জিন্দিগির জন্য মেহনত করতেছে, কে এটার জন্য গরম গরম চোখের পানি ফেলতেছে আল্লাহ তাআলা অপেক্ষা করতেছেন এটা দেখার জন্য। আর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা খুব ভালো করে চিহ্নিত করে রাখতেছেন, সেও আল্লাহ তাআলার দৃষ্টির সীমানা থেকে, আল্লাহ তাআলার শক্তিতে সীমানা আছে, আল্লাহ তাআলার কুদরতের সীমানা থেকে সেও বাইরে নয়, যে নাকি নিজের মেহনতের বুনিয়াদ মাদিবাদ অর্থাৎ অদৃশ্য যেটা দেখা যায় না এটাকে বানায় নাই, চোখের দেখা জিনিসের জিনিসকে যে মেহনতের বুনিয়াদ বানাইছে, কানের সময় জিনিসের জিনিসকে যে পাওয়ার জন্য মেহনতকে মেহনতের বুনিয়াদ বানাইছে, মানুষের কাছে বলার যে সমস্ত জিনিসের কল্পনা করতেছে ওইটা সে মেহনতের বুনিয়াদ বানাইছে, তাদেরকেও আল্লাহ তাআলা দেখার জন্য অপেক্ষা আছেন, তাদেরকেও আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা সবকিছু জানেন, আল্লাহ তাআলা বসির, আল্লাহ তাআলা সবকিছু দেখেন, আল্লাহ তাআলা খবীর, আল্লাহ তাআলা সবকিছু সম্বন্ধে জ্ঞাত। আল্লাহ তাআলা জ্ঞাতের বাইরে জানার বাইরে কোনো কিছু নাই, এই সমস্ত পরিপূর্ণ এলেম নিয়ে আল্লাহ তাআলা উভয়কে দেখতেছেন, লক্ষ্য করতেছেন, আল্লাহ তাআলা উভয়কে নিজের চোখের সামনে রাখছেন, নিজের এলেমের সামনে রাখছেন। দেখার পরে আল্লাহ তাআলা অতীতের কিছু ঘটনা, আল্লাহ তাআলা অতীতের কিছু লোকদের ঘটনা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওই সমস্ত লোক, ওই সমস্ত লোক যাদের কামিয়াবি আর সফলতার একই ছিল দেখা কিছু জিনিসের উপরে, এই দেখা জিনিস চাই মাল হোক, চাই মূর্খ হোক, চাই তাকত হোক, চাই কোনো টেকনোলজি হোক, আর চাই রাজত্ব হোক, চাই বড় বড় হতা হোক, চাই বড় পোস্ট আর পজিশন হোক, চাই শিল্প হোক, চাই কলকারখানা হোক, যাই হোক না কেন, আল্লাহ তাআলা কিছু লোকের কথা বিস্তারিত ভাবে কোরআনে কারিমের মধ্যে সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলম তারা কাইফ ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেন নাই যে আপনার রব আদ জাতির সাথে কি করছে? মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, কওমে আদ, আদ জাতি এমনই একটা জাতি ছিল যাদের তৌহিদ শক্তির বলে তাদের একটা অহংকার ছিল, তাদের একটা অহংকার ছিল যে আমাদের মতো শক্তিশালী আর কারা আছে, এক একটা খেজুর গাছের মতো লম্বা, দানবের মতো শক্তি এক একটা, এটা তো চোখে দেখার জিনিস, উপলব্ধি করার জিনিস। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন যে দেখেন নাই আপনাদের তাতে, আপনি দেখেন নাই তাদের সাথে আমি কি আচরণ করছি। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, তারা তাদের কামিয়াবি, তাদের সফলতা, তাদের নাজাত, তাদের মুক্তি, তাদের প্রতিষ্ঠাতা সব কিছুকে নিজের তৌহিদ শক্তি বুনিয়াদ, নিজের তৌহিদ শক্তিকে বানাইছিল। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, তৌহিদ শক্তিটা আল্লাহ তাআলার গায়েব, যেটাকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, যেটা না কামিয়াবির বুনিয়াদ হলো গায়েব, আল্লাহ তাআলা গায়েব, আল্লাহ তাআলা জাতের করে কি না বিশ্বাস, এটি হলো কামিয়াবির বুনিয়াদ, কিন্তু এটাকে তারা কামিয়াবির বুনিয়াদ বানায়নি। আল্লাহ বলেন কি আপনি দেখেন নাই তাদের কত সৈল্পিক ছিল তারা, তাদের টেকনোলজি কত উন্নত ছিল, তখন সেটা তারা ঘর বানাইতে পারত, সেই ঘরের মধ্যে মৃদু বাতাস তো ঢোকার সুযোগ ছিল, ঝড়ো বাতাস ঢোকার কোনো সুযোগ ছিল না, সেখানে বাতাস দিয়ে বাতি নিভাই ফেলবে এরকম কোনো সুযোগ ছিল না। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, তাদের শিল্পের উপরে, তাদের টেকনোলজির উপরে তাদের গৌরব ছিল, ফেরাউনের রাজত্বের উপরে গৌরব ছিল, কঠিন রাজত্ব, যা খুশি তাই করতেছিল দীর্ঘদিন পর্যন্ত, আর তার ঘোষণা ছিল আনা রব্বুকুম আল আলা, একবারে না দুইবারে না, বছরের পর বছর, সাথে সাথে বছর পর্যন্ত তার ঘোষণা, ওয়াহাদিহিল আনহার তাজরি মিন তাহতি, এই সব কিছু নদী নালা আমার হুকুমেই প্রবাহিত হয়। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, ফেরাউনের রাজত্বের অহংকার, রাজত্বের ঘোষণা, আল্লাহ তাআলা বলেন যারা শুধু নিজেদেরই এই দ্বন্দ্ব, এই অহংকার শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, আরো বহুজনকে তারা তাদের পক্ষে স্লোগান দেওয়ার জন্য বাধ্য করছে, আমার দ্বারা হবে, আমাদের দ্বারা হবে, এই স্লোগান দিতে বাধ্য করছে, লক্ষ লক্ষ মানুষকে ধ্যান সভাতে নেওয়ার জন্য তাদের মতবাদে বিশ্বাসী হয়েছে, তারা বাধ্য করছে, মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলার ঘোষণার থেকে ফাসাদ থেকে কেউ নিষ্কৃতি পায় নাই। তুমি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে নজির স্থাপন করছেন পরবর্তীকালের জন্য, আখেরাতে তারা ধ্বংস হবে। কারণ এর কোনোটাই আল্লাহ তাআলার কাছে প্রিয় না, কোনোটাই আল্লাহর কাছে মাহবুব না, এর কোনোটাই মানুষের জীবনে সফলতা এনে দিতে পারে না, এর কোনোটাই মানুষকে সৌভাগ্যে জোর করে নিয়ে যেতে পারে না। এর মধ্যে কোনো শক্তি নাই, শক্তি সফলতা, সফলতা আর সৌভাগ্য এই সব কিছু নির্ভর করতেছে সহি ইমানের উপরে, সহি ইয়াকিনের উপরে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, যেমনি বলেন যে আমি আপনাদের সামনে আগেই আরোপ করছি যে আমাদের এই মেহনতের দ্বারা তিন চিল্লা, চিল্লা, পাঁচকাম, মাকামি, বেরোনি এইগুলো কোনো উদ্দেশ্য না। এইগুলোর দ্বারা উদ্দেশ্য হল কি, হাসত মালানা সাহেব খানসব রহমতুল্লাহ আলাই বলছেন যে আমাদের যে তবলিগের ছয় নম্বর, এই ছয় নম্বরের মধ্যে মূল নম্বর হল দুইটা, মূল নম্বর কথা বলছেন দুইটা, একটা হলো ইমানের নম্বর আর একটা হলো আমলের নম্বর, এই দুইটা হলো মূল। এই মূল রূপ দুইটা নম্বর, এই দুইটা নম্বরকেই হাসিল করা হলো জরুরি। এই দুইটা যদি হাসিল হয়ে না, বাকি চারটা বাদ করে যাবে না, ওর সাথে এগুলো চলে আসবে। আর হাসত ইসুর আসলার বলতেন, হাজরত ইসুর আহমতুল্লাহ বলতেন আসল হল মেহনতের বুনিয়াদ হইল ইমানের নম্বর, ইমান, ইমানের নম্বরটা হলো মূল মেহনতের বিষয়বস্তু। আর ইমানের নম্বরকে হাজরত ইসুর আহমতুল্লাহ বলতেন এটা হলো দুই ভাগে এটাকে অর্জন করতে হবে, একটা হলো ইলাহা ইল্লাল্লাহ এক অংশ, এই অংশের দ্বারা ইমানের মেহনত করে আল্লাহ তাআলার গায়েরকে চাই গায়ের মান হোক, চাই গায়ের মূল হোক, চাই আল্লাহর গায়ের রাজত্ব হোক, চাই আল্লাহর গায়ের কোনো পোস্ট হোক, চাই আল্লাহর গায়ের কোনো পজিশন হোক, চাই আল্লাহর গায়ের কোনো ডিগ্রি হোক অথবা পাওয়ার হোক, চাই আল্লাহর গায়ের কোনো মিল হোক, ফ্যাক্টরি হোক, যাই হোক না কেন, সমস্ত কিছুকে, সব কিছুকে একবার অর্থকের দৃষ্টিকে দেখতে হবে, দৃষ্টিতে দেখতে হবে যে এর মধ্যে আমার জীবনে প্রভাব ফেলবে, আমার জীবনে ভালোই আসবে, আমার জীবনকে কোনো ক্ষতির দিকে নিয়ে যাবে এরকম কোনো ক্ষমতা এর কোনো নেই নাই। কর্মওয়ালা ঘাট একমাত্র আল্লাহ তাআলা, অতীতে করছেন আল্লাহ তাআলা, বর্তমানে করতেছেন আল্লাহ তাআলা, ভবিষ্যতে করবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার গায়েকে পরিপূর্ণভাবে অন্তরের অন্তঃস্থল থেকে অস্বীকার করে দাও, এমনভাবে অস্বীকার করে দাও যে এগুলো যেন আমাদের সামনে মূল্যহীন হয়ে যায়। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এটা একবার দুইবার বলার দ্বারা ওটা হবে না, এটা একবার দুইবার বলার জিনিস না, এটার জন্য তো জান খাওয়ানো, এটা তো জান খাওয়ানোর একটা বিষয়বস্তু, জান মার শেষ করে দেওয়ার একটা বিষয়বস্তু। আর একটা অংশ হলো মোহাম্মদুর রসুলুল্লাহ। মেরে মোহতারাম বুজুর্গ, এই অংশটা হলো যে দুনিয়াতে মানুষ চাই মুসলমান হোক অথবা মুসলমান, আল্লাহ তাআলাকে স্বীকার করো অথবা আল্লাহ তাআলাকে স্বীকার করো না, সকলেই যারা বানানো অথবা অন্যের কাছে, অন্যের কাছ থেকে শোনা বা অন্যের কাছে অন্যকে দেখা, এই দেখা দেখি শোনাশুনি অথবা নিজের কাল্পনিক একটা রাস্তার উপরে সে মেহনত করতেছে কামিয়াবির সফলতা পাওয়ার জন্য। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এর কোনো রাস্তায় কোনো লাইনে কামিয়াবি নাই, কামিয়াবির রাস্তা এবং কামিয়াবির লাইন সফলতার দরকারে পৌঁছায় দেওয়ার জন্য সেই কঠিন আদালত থেকে বাঁচে আল্লাহ তাআলা রহমতের শিয়ার মধ্যে পৌঁছায় দেওয়ার জন্য একমাত্র রাস্তা হল মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত রাস্তা, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার জীবন যাপন, খাওয়া দাওয়া অবসা কাজের চুপুর লেবাস প্রসাদ বেচা কিনা আয় জীবন হওয়ার সব কিছু মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে, এটা এত জরুরি, এত জরুরি, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে ইসলাম গ্রহণ করছেন এমন একজন ব্যক্তিকে পাওয়া যাবে না যেই ব্যক্তিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই মেহনতের মধ্যে নাড়া দিচ্ছেন, আল্লাহ তাআলা জাতের উপরে ইমানকে ঠিক করো, গায়েবের উপরে ইমানকে ঠিক করো, গায়েবের উপর তোমার ইমানকে দাও, গায়েবের ইবাদতের উপরে তোমার ইমানকে বসাও। ওই হাবশার থেকে বেলাল আসছে, তাকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইমানের মেহনতের মধ্যে লাগিয়েছেন। পারস্য থেকে সালমান আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও ইমানের মেহনতের মধ্যে লাগিয়েছেন। সোহেল রোম থেকে আসছেন, তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানের মেহনতের মধ্যে লাগিয়েছেন। কোরাইশের মধ্যে থেকে আবু বকর ওসমান, আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু ওনা আসছেন, তো ওনাদেরকে ইমানের মেহনতের মধ্যে লাগিয়েছেন। সমস্ত মহাজেদেরকে ইমানের মেহনতের মধ্যে লাগিয়েছেন, সমস্ত আনসারদেরকে ইমানের মেহনতের মধ্যে লাগিয়েছেন। ছোট বড় দূরের কাছের যে যখন আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইমানের মেহনতের সাথে লাগাইছেন। ইমানের মেহনত করতে করতে, ইমানের মেহনত করতে করতে গায়েবের উপর তাদের একিন আর বিশ্বাস এমন হয়ে গেছে যে তারা গায়েবের একিন আর বিশ্বাস সামনে নিজকে সাপোর্ট করে দিচ্ছেন, নিজেদের কোনো অস্তিত্ব বাকি রাখেন নাই। মেরে মহতরম দোস্তো বুজুর্গ, তাদের ইমান এত মজবুত ইমান হয়েছে, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্টির ঘোষণা করে দিচ্ছেন। এবং আল্লাহ তাআলা বলছেন ওইভাবে ইমানের মেহনত করে যারা নিজের অন্তরের অন্তঃস্থলে আল্লাহ তাআলার জাতের একিন আর আখেরাতের একিন, ফেরেশতাদের একিন, আল্লাহ তাআলার কুদরতের একিন, আল্লাহ তাআলার অফুরন্ত খাজানার একিন, আল্লাহ তাআলার ওয়াদার ওয়াইদের একিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই একমাত্র নাজাত এবং কামিয়াবি মুক্তির এক মুক্তির তরিকা, এই একিন যারা নিজের পেটের মধ্যে বসাইবে তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলে দিতেন আমি তাদেরও রাজি হয়ে যাব। একই আয়াতের মধ্যে এই উম্মতের প্রথম খেলোয়াড়ের সন্তুষ্টি এলাকার ঘোষণা করছেন, এবং ওই উম্মতের মধ্যে আল্লাহ তাআলা এই উম্মতের শেষ অংশের উপরে আল্লাহ তাআলা ওই এই উম্মতের সন্তুষ্টির ঘোষণা করছেন। আল্লাহ তাআলা বলেন আমাদের সকলের জিম্মায়, আমাদের সকলের দায়িত্বে, সকলের দায়িত্বে একজন ব্যক্তির থেকে নিয়ে কেমন পর্যন্ত আমরা মানুষ যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওরফ হিসেবে নিজেকে স্বীকার করবে। মেরে মোহতারাম দোস্তো বুজুর্গ, তার দায়িত্বই হলো এই ইমানের মেহনত, ইমানের দাওয়াত দেওয়া, ইমানের দাওয়াত দেওয়া, এমনভাবে দেওয়া, এত পরিমাণে দেওয়া, ইমানের দাওয়াত শোনা, এমনভাবে শোনা, এত পরিমাণে শুনতে থাকা যে বলতে বলতে শুনতে শুনতে আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে কানতে কানতে একেবারে অন্তরের অন্তঃস্থলে তার জল দেখে যায়। আর যে ওইটা যেন আর ওইখান থেকে উচ্চতর হয়, জাগার থেকে না সরে এই মহাপরাদত্তর যোগ্য আমাদের এই মেহনতের বুনিয়াদ হলো নিজের ইমানকে ঠিক করা, আল্লাহ তাআলার আকাবাতের তরল হয়ে চলা, আল্লাহ তাআলার আকাবাতের তরল হয়ে চলা, তালিমের হালকার মধ্যে বসে বসে এবাদতের খোরাক দেওয়া, এবাদতের জন্য নিজের ভিতরে সহকার আগ্রহ পয়দা করা, আল্লাহ তাআলার জিকির করতে করতে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করা, ওই বলন্ত আখলাক যেই আখলাকের মধ্যে মাফ করে দেওয়া থাকবে, যে আখলাকের মধ্যে প্রতিশোধের কোনো যন্ত্রণা থাকবে না, যে আখলাকের দ্বারা মাখলুক উপকৃত হইতে থাকবে, যে আখলাকের সামনে মানুষ যতশীল তাকে শ্রদ্ধা করতে থাকবে, ওইরকম আখলাক বলা হওয়া। আর মেরে মহতরম দোস্ত বুজুর্গ, দিলের মধ্যে একটা যজ্বা, দিলের মধ্যে একটা আগ্রহ, দিলের মধ্যে একটা শখ পয়দা করা, যেমন আল্লাহ আমার উপরে কি করে রাজি হয়ে যান। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের কামের, আমাদের এই মেহনতের উদ্দেশ্য হলো এটা, এই জিনিসগুলো আমাদের মধ্যে কি করে আসে, আর তার জন্য বুনিয়াদ হলো ইমান বিল গায়েব, আগিবাদ অর্থাৎ অদৃশ্যের জিনিসকে নিজের ওই অমূল্য সম্পদ মেহনতের যোগ্যতা ওইখানের মধ্যে লাগানো, আর চোখ দেখা জিনিসের থেকে নিজেকে সরায় না, যেইভাবে চোখ দেখা জিনিসের উপর থেকে নিজেকে সরায় আল্লাহ তাআলা যেগুলোর উপর ইমান আনতে বলছেন, নবী যেগুলোর উপরে যেগুলোরকে বাধ্য, যেগুলোর উপরে মেহনত করতে বলছেন, দাওয়াত দিতে বলছেন, ওইগুলোর দাওয়াত দেওয়া, ওইগুলোর উপর মেহনত করা, এইটা হলো আমাদের মূল জিনিস, এখান থেকে আমাদের শুরু করতে হবে। হ্যাঁ ভাই ও দোস্ত আজিজ আর বুজুর্গ, আদমি আপনি মেহনত কা জহর কিস পে লগাতা হ্যাঁ کا یقین سب سے پہلے دل میں آتا ہے, وہ محنت مسلسل ہوتی ہے تو اس کی محبت دل میں آتی ہے, جب محبت آتی ہے تو ان المحب لمن يحب مطيعو, جس کی محبت دل میں ہے آدمی اپنا تن اپنا من اپنا دھن سب محبوب پہ لگا دیتا ہے. یہی راز ہے, یہی راز ہے صحابہ کرام رضوان اللہ تعالی اجمعین کی پوری زندگی کا. جس دن اللہ نے ایمان دیا, جس ایمان کی قدر سمجھی, اس کی قیمت پہچانی, اس لیے محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے یہاں تعلیم کے ساتھ تربیت ساتھ ساتھ چلتی تھی. صرف معلومات کا ذخیرہ نہیں, صرف جان لینا نہیں, ادھر علم بھی ہے ادھر تربیت بھی ہے. جانتے ہو جس کلمے کو میں تمہیں پیش کر رہا ہوں کیا قیمت ہے؟ سامانوں کو نہیں جانتے تھے صحابہ, صحابہ سامانوں کو সাহাবি কোট মিলা বহুশ্রদ্ধা সুবহান পত্থরকে পেদা করলে বালে পত্থর মে পত্থর পেদা কর দিয়ে পত্থর সমাজে এক সাহাবি কে রাস্তে মে কাফুর কি গোলি কাফুর আয়া সামনে চলে সুবহান আল্লাহ ক্যা সাজদার ওর কেসা খুশবুদার নমক হে লায়ে হন্ডিয়া মে ডাল দিয়া হন্ডিয়া তৈরি হো গই কহনে লগে হে তো নমক হি লেকিন জ্যাদা পড় গিয়া ইসলিয়ে কড়ওয়া হো গিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু कई कई दिन तक मारे भूख और प्यास के बेहोश होकर हुजरे मुबारक और मिंबर शरीफ के दरमियान बेहोश होकर पड़े रहते थे। लोग मिर्गी का दौरा पड़ा हुआ समझ के जाते थे, उनकी गर्दन को कुचलते हुए। और वो खुद कहते हैं, खुदा शाहिद है, खुदा शाहिद है, वो मिर्गी का दौरा नहीं था, वो भूख की बेताबी थी जिसने अबू हुरैरा को पछाड़ा। एक दिन घी चुपड़ी रोटी खाने लगे, एक दिन घी चुपड़ी रोटी खाने लगे और खाते खाते ही उशाने देख रहे। पूछा दूसरे सहाबी ने, क्या कर रहे? अजी मैंने सुना है जो घी की चुपड़ी हुई रोटी खाता है वो मोटा होता है, मैंने खाई तो देख रहा हूं जान बनी नहीं बनी। चीजें नहीं जानते थे आसमानी कुर्सी ताकतों के निजाम के हरकत में आने को जानते थे, अल्लाह की रवि मददों को करवाना जानते थे, बरकतों की बारिश में बरसवाने, मजनों के दरवाजे खुलवाने, खुदा के पुलिस के साथ होने और आखिर में खुदा की माहियत, खुदा खुद साथ, इसके सारे राज मालूम। कब तिजर तो था नहीं हजरत अब्दुल्लाह ने अल्लाह के पास, लेकिन मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने जो तालीम दी थी, जो तरबियत थी फरमाई थी और जो कीमत की ईमान की बताई थी, हाथ के हाथ हिसाब लगा लिया। तू कहता है आधा मुल, सारी दुनिया में कितने मुल, आसमानों जमीनों में क्या कुछ, वो सारा मिलकर मच्छर के पर के बराबर नहीं, तो एक मुल और उस मुल का आधा वो तो मच्छर के पर का तरह हुआ हिस्सा भी नहीं हुआ। जा जा घर भूला है, कहीं और जाइयो, ये ईमान आपकी हकीकत के साथ दिल की गहराई में उतर चुका है। इसके लिए आसमान जमीनों को फाड़ सकते हैं, जमीनें आसमानों को फाड़ सकती है, हवाओं के रूप बदल सकते हैं, पानियों के धारे बदल सकते हैं, दिल का उतरा हुआ ईमान इस पर कोई जगह दुख और किसी तरह का कोई नुकसान आ सकता। ईमान अपनी हकीकत के साथ आ, इसीलिए कुरान ने हमसे कहा है बहुत प्यार के साथ, या अय्युहल्लज़ीना आमनू आमिनू। ये तो हमारा कर्म है कि हम तुमसे तुम्हें ईमान वाला कह रहे हैं, ये तो हमारा कर्म है कि हम तुम्हें ईमान वाला कह रहे हैं। ईमान बनाओ, ईमान ईमान बनाओ, ईमान ये जो चीख रहा है मौलवीलाज, ये तो ईमान की बातें कर रहा है। इस ईमान की असली जगह इंसान का दिल है, उसका हृदय। इसलिए कुरान में फाड़ा फोड़ा है, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। बड़ी बड़ी जिंगे हैं, बड़े बड़े दावे हैं, हम अल्लाह को मानते हैं, हम आखिरत को मानते हैं, कुरान कहता है झूठ बोल रहे हैं। अल्लाह को अल्लाह माना होता হলে তো বড় হত, আখিরত তো হক মানা হত। হর আমল সে পেলে সোচতা যে ইসকা আসর আখিরত পর কে পড়েগা, বনেগি ইয়া বিগড়েগি, জন্নত ইয়া দোজখ, সাপ ও বিচ্ছু হাতড়ে আর তীর ইয়া হলে জুলমান ও শোষণ। ইসলিয়ে ঈমান ঈমান বনানা হ্যায় আর ঈমান বনতা হ্যায় ঈমান কি দাওয়াত সে। আরবি মে কাহাওয়াত হ্যায় মান আহাব্বা শাইয়ান আকসারা জিক্রহু, জিসকো জিস চিজ সে লাগাও হোতা হ্যায়, জিসকো জিস সে লাগাও হোতা হ্যায় উসে বার বার বার বার বার বার বলতা হ্যায়। জিসকো বার বার বার বার বলতা হো দিল ভিতর বেঠ যাতা হল্লাহ হলত উসি বড়াই বড় উসি সে হোনা কি গুজরা হোনা জিতনা বোলেনগে দিন অন্দর মে বনে গা আর জিতনা বনে গা ঈমান কি মহবুবিয়ত দিলো মে আয়েগি ফির দুআ মে ভিক মাঙ্গেঙ্গে হে খুদা হাদ্দিস ইলাইনাল ঈমান, ঈমান কো হামারে দিলো মে মহবুব তরীন বনা দে আর জিসসে মহব্বত হোতি হে উসকে ইশারা পে উসকি মনশা পে জেসে দিলো মে জমিনা কি মহব্বত তারহানা কি মহব্বত দৌলতো কি মহব্বত হুকুমতো কি মহব্বত ফাহদো কি মহব্বত কে উসকে ইশারে পে জানে খপা রহে হ্যায় আপনি তমাম তাকতে লগা রহে হ্যায়। ইসলিয়ে মানে কাহা থা সির্ফ ইল্লা চার মহিনা নেই, হর সাল কে চার মহিনে নেই, উলামা নে তো ইহাঁ তক লিখা হ্যায় কে শরিয়ত নে জিস হুকম কা জো দর্জা দিয়া হ্যায় উসকা সিখনা ভি উসি দর্জে মে হ্যায়। নমাজ দিন মে পাঁচ মর্তবা, রোজে সাল মে এক মর্তবা, যাকাত জিসকে পাস নিসাব হো হর সারি উমর মে এক মর্তবা, লেকিন ঈমান হর সাল কে সাথ। জব হর সাল মে ঈমান কা হোনা জরুরি হ্যায় তো উসকা সিখনা ভি উতনা হি জরুরি। ইসলিয়ে মৌলানা মোহাম্মদ ইশা সাহেব রহমতুল্লাহ ফরমাতে থে মেনে নাম নেই রাখতা হ্যায় তবলিগি জামাত, আগর মে নাম রাখতা তো মে নাম রাখতা তহরিকে ঈমান। জো মুসলমান দুনিয়া কে জিস কোনে মে জিস শকল মে জিস তবকে সে উসকা তাল্লুক হো ইস মেহনত কে জরিয়ে উসকে অন্দর ঈমান কি ইতনি কীমত, ঈমান কি ইতনি হলমত, ঈমান কে বানানে কি ইতনি কোশিশ, আর ঈমান কো বচানে ঈমান কো দুনিয়া মে ফেলানে কে লিয়ে আগর ইসকা তকাজা পুরি জানো মাল কা হো তো ইয়ে আপনি জানো মাল কো কুরবান। আসল তো ইয়ে হে হম সারে মহতাজ হ্যায় ইস ঈমান কে বানানে কে, জব হামারা ঈমান বনে গা তো ইতনো বড়া মজমা নেই এক ফর্জ কে ঈমান নে কে কুছ করকে দিখায়া। তো মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আসলে প্রকৃতপক্ষে যদি আমাদের মধ্যে ঈমান থাকতো আর আমাদের ঈমানটা যদি পরিপূর্ণ ঈমান হইতো যেভাবে ঈমান আল্লাহ তাআলা বান্দার মধ্যে দেখতে চান, তাহলে ঈমানের জন্য একটা মহব্বত আমাদের ভিতরে থাকতো, কিন্তু এর জন্য মহব্বত আমাদের ভিতরে নাই, যার কারণে ঈমানের তাকাজা অনুযায়ী আমাদের জানের জীবনের থেকেও কোনো সময় নাই দেওয়ার, আমাদের মালের মধ্যেও কোনো অংশ নাই ঈমানের জন্য খরচ করার, কিন্তু নিয়ম হলো অথচ একটা অপরিবর্তিত নিয়ম ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু ইউতিউ, যেটাকে যাকে মাহবুব বানায় সে তার অনুসরণ করে, সে তার ফরমাবরদার হয়ে যায়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ঈমান বলেন যে এখন পর্যন্ত আমাদের কাছে ওইরকম প্রিয় জিনিস হয় নাই, প্রিয় জিনিস হয় নাই যে ঈমানের জন্য আমরা জান খরচ করব, ইমানের জন্য আমরা মাল খরচ করব, ওই রকম প্রিয় জিনিস আমাদের কাছে এখনো ইমান হয়নি। আল্লাহ তাআলা তো মেহরবানি করে দয়া করে আমাদেরকে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা আমাদের কাছে খুব বড় সরকম ইমান আছে, এই জন্য না আল্লাহ তাআলার করম, যে করম করার জন্য যার উপরে করম করবে তার কোনো যোগ্যতার দরকার নাই, খোদাই যোগ্যতা বলে আল্লাহ তাআলা আমাদেরকে ইমান ওলা বলছেন। আমাদেরকে কি বলছেন যে আমিনু, তোমরা ইমানকে বানাও, ইমানকে বানানোর জিনিস, ইমানকে অর্জন করার জিনিস, ইমানকে তার জায়গায় পৌঁছানোর জিনিস। মেরে মহতারাম দোস্তরা বুঝুর্গ, ইমানকে বানাইতে যে যদি আমার জান মাল সবকিছুকে খরচ করে দিতে হয়, ততগুলি সবকিছুকে খরচ করে হইলেও ইমানকে আমাদের বানাইতে হবে, ইমানকে আমাদের শিখতে হবে, ইমানকে আমাদের অর্জন করতে হবে। মেরে মহতারাম দোস্তরা বুঝুর্গ, আমরা যদি সত্যিকারে ইমানদার হইতাম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঢাকা খুলে দিচ্ছেন, ওই অনেক ইমানদারদের হারি আল্লাহ তাআলা ভেঙে দিচ্ছেন, যে হারির মধ্যে আসলে কি আমিনান নাসে মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম মুমিনিন, আল্লাহ তাআলা বলেন যে মানুষের মধ্যে অনেক মানুষ এমন আছে বলে এমন বলে যে তারা ইমানদার, আল্লাহ তাআলা বলেন প্রকৃত পক্ষে তারা ইমানদার না, তাদের মধ্যে কি ইমানের কোন অংশ নেই, ইমান থেকে সম্পূর্ণ খালি। কারণ যদি ভিতরে ইমান থাকতো তাইলে তার চলাফেরা উঠা বসা আমলের মধ্যে প্রমাণ হতো, তার আমলে তারা সেটা আখেরাতকে ভয় করতেছে এটা প্রমাণ হতো, আল্লাহ তাআলার ভয় যে তার ভিতরে আছে তার আমলের তালে যে প্রমাণ হতো, তার কাজ নদীর মধ্যে প্রমাণ হতো যে সে আল্লাহ তাআলাকে ভয় করতেছে, তার ঘর সংসারের পরিচালনার মধ্যে এতে লালন পালনের মধ্যে প্রমাণ পাইত মানুষ, ব্যস্ত মানুষের যে লোকটা আল্লাহকে ভয় করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে। মেরে মহতরাম দোস্তরা বুজুর্গ, এর কোনো দিন আমাদের মধ্যে নাই, আমাদের এই কৃষ্ণ কলমের মধ্যে কোনো পার্থক্য বোঝে নাই না যাদের ইমান নাই তাদের চলাফেরার সাথে। মেরে মহতরাম দোস্তরা বুজুর্গ, এই ইমান এরকম ঠুনকো জিনিস না যে শুধু মুখে বললে হয়ে যাবে, এরকম ঠুনকো জিনিস না, বলেন যে ইমান এটা মুখে বলার জিনিস না, ইমান তো হলে আসলে অন্তরের মধ্যে গেঁথে দেওয়ার জিনিস, বসানোর জিনিস। আমরা যেটা বলতেছি এটা হলে ইমানের মোজাকারা করতেছি, ইমানের আলোচনা, এটি ইমান না, প্রকৃত ইমান তো আসবে ইমানের মেহনতের দ্বারা। আর দিন চলে যায়, রাত শেষ হয়ে যায়, দিনের পরে দিন চলে যায়, ইমানে কোনো মোজাকারা, ইমানে কোনো আলোচনা আমার মধ্যে নাই। অথচ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, যে কোন জিনিসকে ভালোবাসে মহব্বত করে, কোন জিনিস যদি তার মাহবুব হয় চেহারা হয় ওইটার অধিক হারে ওইটার আলোচনা করতে থাকে, তার কেমন ইমান হইলাম যে আমার জমানে আমার কথোপকথনের মধ্যে দিনের পরে দিন, রাত্রির পরে রাত্রি, সপ্তাহের পরে সপ্তাহ, ইমানই কোন আলোচনা আমার জীবনে নাই, তাহলে কেমন করে ইমান আমার কাছে মাহবুব হইল। আর মাহবুব যদি না হয় সেটা তো অন্তরে বসবে না, কারণ প্রথমে জিনিসটার উপর মহব্বত করা হয় তবে তারপরে তো সেটা অন্তরের মতো বসবে, যদি আমার মনে না হয়ে থাকে ইমান তাহলে অন্তরে কি করে বসবে, আর অন্তর যদি ইমান শূন্য হয়ে থাকে, মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলার কাছে আমাদের মুখ দেখানোর কোনো উপায় নেই, মুখ দেখানোর কোনো উপায় নেই। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, ইমান তো ইমান ওরা তো ছেলের হাতে ছাড়াই করা দেবো, আল্লাহ তাআলা যারা ইমানের জন্য যে নিজেদের দাম দিচ্ছেন, যারা ইমানের জন্য নিজেদের মালকে খরচ করছেন, খরচ করতে করতে শেষ করে দিচ্ছেন, তাতেও তাদের কোনো ভুলক্ষেপ হয় নেই যে হ্যাঁ হ্যাঁ কি করে ফেললাম, তারও একটু বেশি অপেক্ষায় থাকতেন, তারা একটু বেশি থাকলেও তারা একটু বেশি খরচ করত, কারণ হলো ইমান তাদের কাছে মাহবুব ছিল, ইমান তাদের কাছে প্রিয় ছিল। কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সাহাবাদেরকে ছোট বড় ধনী গরিব শহরের গ্রামের পুরুষ মহিলা সকলকে ইমানের দাওয়াতের মধ্যে লাগাইছেন যাতে সকলের ইমানই পরিপূর্ণ হয়ে যায়, শুধু দাওয়াতের মধ্যে লাগানো নাই। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, সাহাবাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের তালিমের মধ্যে লাগাইছেন, এই তালিমের মধ্যে তরবিয়ত ছিল, এই তালিমের মধ্যে কি ছিল, তরবিয়ত ছিল, শুধু জ্ঞান প্রতিপালন নাই, অনেক জানে জ্ঞান প্রতিত পয়দা করেন নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবিয়ত করতেন, এলেমের দ্বারা তরবিয়ত করতেন, সেই এলেমের দ্বারা তাদের তরবিয়ত হয়েছে, তাদের তারা তাদের কাছে শিক্ষণীয় ছিল, তারা শিখছে, তারা অর্জন করছেন। আল্লাহ নবী এরশাদ করেন, لو كانت الدنيا تعادل عند الله تراها بعوضة ما فقا كافرا منها شربة ماء شربة ماء هل شنو اي دنيا المولو جدي الله تعالى الكفي اكتا مشار بخار شرط الله تو تو الله تعالى اكتا الكافر كي الله تعالى كي وشيدر كرده তাকে এক ঝোঁক পানি পর্যন্ত পান করার অনুমতি দিতেন না, অধিকার রাখতেন না, যে অধিকার নাই তোমার পানি পান করার, এই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিতেন। এটা কোন মূল্য নাই আমাদের কাছে কি দুনিয়াতে, দুনিয়াকে ওইরকম মনে হয়? আরে সামান্য কিছু পয়সার মালিক হয়ে গেলে চলাফেরার মধ্যে আমাদের একটা ভাব, দুই চার লক্ষ ব্যাংকে আসলে তো কথাই নাই, গাড়ি একটা কিনলে তো আরো অবস্থা, দু চারটা বাড়ির মালিক হলে তারও অবস্থা। তাহলে তার কাছে কি ওই ওই হাদিসটা তার সামনে আছে যে মূল্যহীন জিনিসের কোনো মূল্য নাই, আল্লাহ তাআলার কাছে গুরুত্বহীন জিনিস, সে কি তাই মনে করতেছে? আল্লাহ নবী সেটাকে গুরুত্বহীন বলছেন, আল্লাহ নবী যেটাকে পাতি জিনিস বলছেন, ওইটা পাওয়ার পরে আমার ভিতরে একটা নতুন ভাবের সৃষ্টি হইলো, তাইলে কি আমি আল্লাহ নবীর সাথে একমত হইলাম? আল্লাহ নবীর সাথে যদি আমি একমত না হয়ে থাকি তাইলে আমি কি করে ইমানদার হইলাম? এই ইমান আমাদের তরবিয়তের জন্য তো আল্লাহ নবী এই কথাটা বলছিলেন। কিন্তু সাহাবার এই হাদিসটা শোনার পরে তাদের অবস্থা কি হয়েছে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কয়েকজন সঙ্গী সাথে সহ কাফের বাদশাহের কাফের সৈন্যদের কাছে ধরা পড়ে গেলেন। কাফের সৈন্যরা তাদের বাচ্চার কাছে নিয়ে গেল, বাচ্চা লোক দেখাল, না খায় থাকো, কষ্ট করো, কিছুই নাই, কাপড় চোপড় দেখলে উঠাবে, আরে ছাড়ো ইমান, ছাড়ো মোহাম্মদের তরিকার, মোহাম্মদের রাস্তাকে অস্বীকার করে দাও, এই যে আমার এই বিশাল রাজত্বর অর্ধেক দিয়ে দেব। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাচ্ছিল্যের সাথে বলতেছে, এই তোমার এই রাজত্ব তুমি নিজেই চিন্তা করো, যে দুনিয়ার মধ্যে এইরকম রাজত্ব আরো কত শত আছে, কত হাজার আছে, আসমানে কত গুণ বেশি আছে, জমিনের জমিনের জমিনের কোন বেশি আছে, এই সব কিছুই তো দুনিয়া, আরে এর মূল্য তো আল্লাহ তাআলার কাছে একটা মশার পাখের সমতুল্য না? তো তুমি এখন চিন্তা করো দেখো, যে সারা দুনিয়ার রাজত্বের কাছে তোমার এই রাজত্ব তুমি একটা দশার পাখের কত ভাগের এক ভাগ হবে, দেখে মনে হইতেছে গড় হারা পোলা, তুমি মাথা মোটা ঠিক নাই, যা খুশি তাই বলতেছ, যাও নিজের কাম করো গিয়ে, মামা হারাই গেছে বোধ হয়, আগা বাগানের মতো হয়ে গেছে, ওই জন্য প্রণাম বকতেছ, কাকে কম জিনিসের লোক দেখাইতেছ, মুহূর্তের মধ্যে হিসাব করে ফেললেন, একেবারে নিকৃষ্ট জিনিস, নিকৃষ্টতম জিনিস দিয়া সে আমার ইমানকে কিনতে চাইতেছে, নিকৃষ্টতম জিনিস মুখে মুখে মুহূর্তের মধ্যে হিসাব করে ফেললেন। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের কাছে কম্পিউটার ছিল না, তারা কম্পিউটার জানতেন না, কিন্তু হিসাবে বড় পাকা ছিলেন, হিসাবে বড় পাকা ছিলেন, এই জিনিসের অবমূল্যায়ন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন, জীবনেও কোনোদিন এই জিনিস তাদের দৃষ্টিতে মূল্যায়ন, তাদের দৃষ্টিতে মূল্যায়ন তো মূল্যায়ন হওয়ার কোনো সুযোগ তার সুযোগ পায় নাই। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, মূল্য ছিল তাদের কাছে ইমানের, মূল্য ছিল তাদের কাছে আল্লাহ তাআলার দাতের বই একইনের, মূল্য ছিল তাদের কাছে আখেরাতের, মূল্য ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টির, মূল্য ছিল আল্লাহ তাআলার সান্নিধ্যের, মূল্য ছিল আল্লাহ তাআলার ভয়ের, মূল্য ছিল আল্লাহ তাআলাকে সাথে রাখার, মূল্য ছিল ধারণা ছিল আল্লাহ তাআলাকে কাছে পাওয়ার রাস্তা। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, মুসলমানদের জামাত চতুর্দিক থেকে মারতেছে। বৃষ্টির পরে যখন গোলাপ করে সারা যায় না, কাফেরদের পক্ষ থেকে তীরের বৃষ্টি হইতেছে। ওনাদের জিম্মাদার নিশ্চুপ, কোন কথা নাই। নির্বাক হয়ে বসে আছেন, কোন চিন্তা ভাবনার রেশ নতুন নেই। আমাদের করণীয় কি, আমাদের কর্তব্য কি, আমরা তো আপনার সাথে আছি, কিন্তু আপনি দেখিতেছি যেমন ছিলেন তেমনই। রাখো, নতুন আমদানি হইত, এখন পর্যন্ত গভীরে যেতে পারো নাই। নতুন নতুন মুসলমান হইত, ইমানের গভীরে এখন পর্যন্ত যাও নাই। যাও, চুপ করে বসো, কথা বলো না, কথা বলো না। ও হয়তো কাজ করে কোনো নাম নাই, যার যার জায়গায় সেজে বসে থাকো। আমি তিনবার তকবির দেব, খুব ধ্যানের সাথে শুনবে। প্রথম তকবির দেওয়ার অর্থ হইল যে সাথে সাথে তোমরা সকালে উঠে করে দেওয়া। প্রথম তকবীরের সাথে সাথে তুমি তৈরি হয়ে যাওয়া, তোমার সকালে তৈরি হয়ে যাওয়া। দ্বিতীয় তকবীরের সাথে সাথে তোমরা উজু করে নেওয়া। তৃতীয় তকবীরের সাথে সাথে তোমরা হামলা করে দেওয়া। কারণ আমি জানি যে আল্লাহ তাআলা রহমত আমাদের কাছে পাঠানোর জন্য কখন আল্লাহ তাআলা তৈরি করতেছেন, ওটা আমি দেখি। আমরা দেখি আল্লাহ তাআলা কখন আমাদের কাছে আসা শুরু হয়, আমার দিকে রওনা হয়, ওইটা আমি দেখি। আল্লাহ তাআলা কখন আমাদের সাথে সাথে হয়ে যায়, ওইটা আমি দেখি। আল্লাহ তাআলা হককে সাথে রাখা মোকাবেলা করে কোনো জয় লাভ কামিয়া হওয়া যাবে না। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের কাছে দুনিয়ার তো কোনো মূল্য ছিল না। তারা ওই আসমানে কি হইতেছে, আসমানে কি ঘটতেছে, আল্লাহ তাআলার ওই কর্তৃত্বের রাজত্বের মধ্যে কি ঘটতেছে, কি জিনিসের ভাগ্য আল্লাহ তাআলা করতেছে, এটা তারা জানতেন। হিসাবে বড় ফাঁকা ছিল, কিন্তু দুনিয়ার লাইনে একটু সাদা সিধেই ছিলেন। কারণ সাদা সিধা হবেন না তো কি হবে, এটা তো কোনো মূল্য নয়, মূল্যহীন জিনিস। এটা নিয়ে ব্যস্ত হলে কি হবে। হাজতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দুনিয়ার মধ্যে একটা মশহুর নাম, সারা দুনিয়ার মধ্যে মশহুর নাম। অথচ প্রাথমিক জীবনে এরকম অবস্থা ছিল যে হাজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার কারণে কখনো কখনো ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুরের মোবারক আর মসজিদে নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহরাবে নবী এর মাঝখানে পড়ে থাকতেন। মানুষ বলে করতে যে আবু হুরায়রা নির্গির উঠছে, তার ঘরের রাগে ঘরের রাগের উপরে রাগের উপরে তারাই তো চাপটা ধরত যে ওই তোমার ওইভাবে রোগের চিকিৎসা করা হতো নির্গির রোগের। হাজরত আবু হুরায়রা আল্লাহ তাআলা বলেন যে না না, বলতেন যে খোদার কসম আমি কোনো মির্গি রোগী ছিলাম না। না খাওয়ার কারণে নিজের চলার শক্তিকে আমি কন্ট্রোলে রাখতে পারতেছিলাম না, নিজের গতিকে আমি কন্ট্রোল করতে না পেরে পড়ে যেতাম ওইখানে, এখানে সেখানে পড়ে যেতাম। কিন্তু মানুষ আমাকে মনে করতো যে আমি মির্গি রোগী, এই জন্য আমার ঘরের উপরে তারা পাড়াইতো। মেরে মহতরম দোস্তের বুজুর্গ, ইমামকে তারা এইভাবে শিখছেন। একবার হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও ঘি দিয়ে ভিজানো রুটি, ঘি মাখানো রুটি খাইতেছেন, রুটি খাইতেছেন আর চেহারার মধ্যে কেমন যেন একটু নতুন নতুন ভাব, দুই হাত দিয়ে দুই বাহু ধরতেছেন, এরকম টিপতেছেন, এক লোক মা খায় আবার দুই হাত দিয়ে টিপে পাশে হাত করে বলতেছে যে আরে আবু হুরায়রা এ কি করতেছেন আপনি, এক লোক মা খাইতেছেন আর এর বাহু টিপতেছেন, কারণটা কি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনছিলাম যে ঘি দিয়ে আর ঘি মাখানো রুটি খাইলে মানুষের শরীর নাকি একটু মোটা সোটা হয়, তা খাইতেছি আর দেখতেছি যে বডিটা কেমন হইল, কিছু হইল নাকি। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দুনিয়ার লাইনে তারা এত সাদা সিধে ছিলেন, কিন্তু তাদের ইমান এত মজবুত ছিল, তাদের ইমান ওই জায়গা মতো পৌঁছার কারণে তারা আসমান থেকে যে আল্লাহ তাআলার রহমত আসতেছে, আসমান থেকে যে আল্লাহ তাআলার মদত আসতেছে, আল্লাহ তাআলা যে তাদের সাথে থাকতেছেন, আল্লাহ তাআলা যে তাদের সাথে আছেন, এটা তারা বুঝতেন। এটা আমাদের না বুঝার কারণে, না বুঝার কারণে আজকে আমরা দুনিয়ার সামান্য সামান্য জিনিস, ছোট্ট একটা পথ, ছোট্ট একটা পোস্ট, ছোট্ট কি সামান্য কিছু সম্পদ, সামান্য কিছু একটা বাড়ি, একটা মিলিয়ে দশ টাকার খেলা, ছোট্ট একটা রাজত্ব আর একটা চেয়ারের মালিক হওয়াকে মেরে মোস্তফার দোস্ত বুজুর্গ আমার ভাবটাকে পরিবর্তন করে দিতেছে। বলেন মেরে মোস্তফার দোস্ত বুজুর্গ, এগুলো আল্লাহ তাআলার কাছে মূল্যহীন জিনিস, এর কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই, এর কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। এই জন্য শিখার জিনিস হলো ইমান, কান খরচ না হলে ইমানের জন্য, মাল খরচ হলে ইমানের জন্য। যখন নাকি ডান মাল খরচ করবে, আরবিতে একটা প্রবাদ দেখো আছে, ইজা তাকাররা তাকাররা, মানুষ যখন কোনো জিনিসকে বারবার বলতে থাকে ওটা তখন মানুষের অন্তর মধ্যে হেঁটে যায়, বসে যায়। এই জন্য ইমানের কথা খুব বলা, খুব বলা, খুব বলা, বলতে বলতে বলতে বলতে যখন অন্তর বসবে, যখন মহব্বত প্রয়োজন হবে তখন অন্তরে বসবে, আর অন্তরে যখন বসবে তখন ভিতরে ইমানের জন্য পাগল করা হবে। আর মানুষ যেটার জন্য ব্যাকুল হয়ে যায়, অস্থির হয়ে যায়, ওইটাকে স্থায়ী করার জন্য, ওইটাকে কাছে পাওয়ার জন্য, ওইটাকে সবসময় সাথে রাখার জন্য মানুষ কাঁদতে থাকে, দোয়া করতে থাকে। মেরে মহতার বুজুর্গ, এই প্রথম ওই দিন দুই দিন না থাকার কারণে ইমানের জন্য দোয়া অবস্থায় বের হওয়া আল্লাহ তাআলা করে। যেভাবে ইমানকে শেখার জন্য কথা বলা হইল, ওইভাবে যদি আমরা ইমানকে ইমানের শিখার রাস্তা, ইমান শিখার রাস্তায় চলতে পারতাম, আমাদের জান মাল সব কিছু খরচ করতে পারতাম, সব কিছু ঊর্ধ্বে থেকে যদি আমরা আমাদের ইমানকে বানাইতে পারতাম, তো ইমানের মধ্যে কিছু পুরোটি বিচ্ছতি যদি এরপরে থেকে যেত, তাই ইমানের জন্য আল্লাহ তাআলার সামনে হাত পাতা, আল্লাহ তাআলার হাত তুলে দাঁড়া, তুলে দাঁড়া, আমাদের যে সহজ হইত, আর আল্লাহ তাআলার কাছে যে চোখের পানি ফেলে আমরা ইমানকে চাইতে পারতাম, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের ইমানকে পরিপূর্ণ করে দিতেন। শিখার জিনিস হলো ইমান। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ বলছেন যে শিখার জিনিস হলো ইমান। বলেন হযরত ইসমাইল হযরত হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ বলছেন যে আমি একটা কাজ শুরু করলাম, আর তার একটা নাম মানুষে দিয়ে দিল, মানুষ আমার কাছে জিজ্ঞেস করলো না, তারা নাম দিয়ে দিল তবলিক, কিন্তু আমার কাছে যদি জিজ্ঞেস করতো তো আমি নিজে যদি এই কামটার কোনো নাম রাখতাম, তাই এই কামটার নাম রাখতাম হলো ইমানের মেহনত, ইমান হাসিল করার মেহনত, ইমান অর্জন করার মেহনত। ওনারা একরাম বলেন শরীয়তে যে জিনিসের যে অবস্থান, শরীয়তে যে জিনিসের যে অবস্থান, ফরজ ওয়াজিব সুন্নাত এগুলো তো অবস্থান বলে, ওই যে জিনিসের যে অবস্থান ওই জিনিসকে হাসিল করাও তাই। বলেন যে নামাজ দৈনিক মাত্র পাঁচ বার খরচ, রোজা বছরে একবার এক মাস, জাকাত যদি কারো কাছে নেশাব পরিমাণ মাল থাকে তার জন্য একবার, হজ জীবনে একবার। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, এগুলো কিন্তু শেখাও খরচ। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, ইমান হলো প্রতি শ্বাসে শ্বাসে, শ্বাসটা যখন আমার ভিতরে যাবে তখন জানেন আল্লাহর উপর ইমানদার থাকি, শ্বাসটা যখন বের হবে তখন জানেন আল্লাহর উপর ইমানদার থাকি। এমন কোনো সুযোগ নাই যেই সুযোগে আমি ইমান থেকে বিচ্ছিন্ন হইলেও চলবে, এমন কোনো সুযোগ নাই। মেরে মহতার বুজুর্গ, তাইলে ইমান হইলো হাত সাথে সাথে, অর্থাৎ হাত হাত নিঃশ্বাসে ইমান জরুরি, এই জন্য চব্বিশ ঘন্টা ইমান জরুরি, এই জন্য ইমান শেখার মতো অনেক জরুরি। আল্লাহ আসলা করে যে আল্লাহ আসলা ওইভাবে ইমানকে শেখার জন্য আমাদের সকলকে তৌফিক দিয়ে দেয়, আমাদের ভিতরে এরকম আগ্রহ আর উদ্দীপনা আর জজ্বা আল্লাহ আসলা আমার ভিতরে পয়দা করে দেন, যে আমরা যেন ওই রকমের শিক্ষক ইমান শিখতে পারি, যে রকমের ইমান শেখা আল্লাহ আসলা বাংলার থেকে চান। ভাই ও দোস্ত আজিজ আর বুজুর্গ, یہ صحابہ کرام رضوان اللہ تعالی اجمعین کی پوری سیرت مبارکہ اور اس کے سر فہرست ان کا ایمان، وإذا قيل لهم آمنوا كما آمن الناس، رہتی دنیا تک کے تمام انسانوں سے جس ایمان کا مطالبہ ہے وہ ایمان صحابہ کا ایمان، جب وہ عمارت کی حقیقت کے ساتھ دلوں میں ہوتا ہے مومن دولتوں کو ٹھوکر مار دیتا ہے۔ عبداللہ ابن حضابہ رضی اللہ تعالیٰ نے پرواہ نہیں کی، دھمکیاں دی، ایک قیدیوں کو بلوا کر دلوایا اور وہ قیدی اس میں ایسے پکنے لگے جیسے کھول کے جیل میں پکوڑے پکتے. منظر دکھایا یہ تمہارا حشر ہوگا. ایک ہی جواب تھا اس علم بدار تیرے جیوے چورے کر گزر ایمان اپنی حقیقت کے ساتھ دل میں اتر چکا. یہاں تک کہ جب جلاد لے کر چلنے لگا ہے رو دیے آنکھوں سے آنسو آ رہے ہیں. جلد میں جا کے رپورٹ دی کہ افسر ہو رہے ہیں شاید کچھ کچے ہو گئے اپنے ایمان میں. بلایا ہاں جی رائے بدلی کچھ سوچا. اب کی جگہ اتنا جلال آیا ہے بلائے چہلا بار ہوتی اللہ میں دماغ خراب ہے تیرا دماغ مشق کر رہا ہے جب ایک دفعہ مجھ سے کہہ دیا اقبال محمد عالم کہا پھر روز تو رہے ہو روز تو رہے ہو جا جا جا لکم دین کو ولی دین تمہارے ہونے کی چیزیں اور ہے ہمارے ہونے کے اسباب اور ہے. تم کسی کا چولہا بجھا کے خوش ہوتے ہو ہم کسی کا بجھا جلا کے خوش ہوتے ہیں. تم کسی کی لڑکی کو بھگا کے خوش ہوتے ہو ہم کسی بھاگی ہوئی کو پناہ دے کے خوش ہوتے ہیں. تم کسی کے مکان کو جلا کے خوش ہوتے ہو ہم کسی کی جلدی آگ کو بجھا کے خوش ہوتے ہیں. تو رونے کو پوچھ رہا موت سے گھبرا کے رونا اس پہ آ رہا ہے کہ یہ ایمان جس کے رائے کے دانے کے برابر کی مقدار میں اللہ جل جلالہ رحمان والہ ساتوں زمینوں آسمان سے دس گنا بڑی جنت دیں گے. اس ایمان کے لیے جان دینے کا نمبر آیا اور اتنے لمبے چوڑے جسم میں ایک ہی روح ایک ہی جان روئے کے برابر جانے ہوتی ایک کے بعد دیگر اس میں ڈالی جاتی قیامت کے بھرچک میدان میں خدا پوچھتا عبداللہ جا رہا میں وہ کہتا مالک جتنی کی تھی سب تیرے نام پہ لگا کے آئے. ایمان لیکن جب ایمان اپنی حقیقت کے ساتھ دلوں میں نہیں ہوتا تو جیسے مندیوں میں پورا جانور بکتا ہے ایک بکرا دو بکرے دس بکرے سو بکرے اور دکانوں پر بکروں کے سری پائے کلیجی پھیپھڑے دس آزاد کے ہیں. جب ایمان حقیقت کے ساتھ نہیں ہوتا تو گاؤں کے گاؤں علاقے کے علاقے معمولی معمولی لالچ میں تمہیں پیسے دیں گے تمہیں کپڑے دیں گے تمہاری دواؤں کا انتظام کریں گے تمہاری بیٹی کی شادی کروا دیں گے کہ یا تو ہال کے ہال خاندان کے خاندان بن جاتے ہیں ایمان جڑ جاتا ہے اور یا ہماری بولی بولو ہم جو کہیں ملک سے ہوتا ہے دولت سے ہوتا ہے ملک سے ہوتا ہے مال سے ہوتا ہے یہ بولو ہم تمہیں نہیں جائیں گے. لیکن جب ایمان اپنی حقیقت کے ساتھ کرتا ہے ایک دفعے نہیں دسوں دفعے ٹھوکر مارتے ہیں. یہ تربیت فرمائی تھی محمد صلی اللہ علیہ وسلم نے صحابہ یہ وہی صحابہ ہیں یہ وہی صحابہ ہیں جو ایمان سے پہلے کسرا کی دولتوں پہ راج دکھا کرتے تھے اس کے تخت و تاج کو دیکھ کر منہ میں پانی بھراتا تھا. لیکن جس دن محمد صلی اللہ علیہ وسلم نے ایمان کی قیمت بتائی سات زمین و آسمان میں جو کچھ ہے اس کی قیمت بتائی اس کی دولتوں سے, اس کے عہدوں سے, اس کی چمک دمک سے اور اس کے پاس کسرے کروڑ سے ایسی گنانے لگی جیسے آدمی کو کہاں نہیں گنا. میرے بھائیوں دوستوں حضرات اور بزرگوں, اس ایمان کے سیکھنے کے ہم بھی محتاج ہیں, ساری امت محتاج ہے, اور ہماری ذمہ داری تھی اپنا ایمان بناتے ہوئے ایمان کی دعوت کو لے کر چلنا. اپنی نماز اللہ اکبر اللہ سے لینا, غیر سے کہنے کو سوچ نہیں سکتے. حضرت سالم رضی اللہ تعالی, حضرت عبداللہ ابن عمر کے صاحبزادے, حضرت عمر کے پوتے حرم شریف میں بیٹھے ہوئے ہیں. وقت کا خلیفہ سلمان ابن عبد الملک آیا, کہنے لگا حضرت آپ کی کچھ خدمت کرنا چاہتا ہوں, آپ کی کوئی ضرورت ہو تو بتا دیجیے, میں ضرورت پوری کر دوں. فرمایا اللہ کے گھر میں اللہ کے غیر سے کہتے ہوئے شرم آتی. اللہ کے گھر پر ہوں, اسی لیے مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے حضور پاک صلی اللہ علیہ وسلم نے امت کو مسجد والا بنایا تھا, امت کے جڑنے کی جگہ مسجد تھی, امت کے جڑنے کا عنوان نماز تھی. دونوں چیزیں بدل گئی, امت کو جہاں چاہے جوڑ لو, پارکوں میں, کلبوں میں, تھری اسٹار میں, فائیو اسٹار میں, شادیوں میں, ولیموں میں, افریقوں میں, ہر طرح کے خطروں میں, ہر جگہ امت جڑنے کو تیار. فرماتے تھے امت کے جڑنے کی جگہ مسجد تھی, اور امت کے جڑنے کا عنوان الصلاۃ جامعہ, نماز تیار ہے کہ جب غیر وقت میں اعلان ہوتا تو ہر ایک سمجھتا مسجد میں کوئی تقاضا آیا ہے, اس تقاضے اب باغ والا باغ سے آ رہا, گھر والا گھر سے آ رہا, دکان والا دکان سے آ رہا, جو جہاں ہے مسجد کی طرف. حضرت سالم رضی اللہ تعالیٰ عنہ خلیفہ سے یہ کہا کہ اللہ کے گھر میں اللہ کے غیر سے کہتے ہوئے شرم آئے. انتظار کرتا رہا جب فارغ ہو کر باہر تشریف لائے, کہنے لگا کہ آپ فرما دیں. فرمایا کہ میری دنیا کی ضرورت پوری کرو گے یا آخرت کی؟ سلمان ابن ملک کہنے عبد الملک کہنے لگا اجی آخرت کی ضرورت کیا پوری کر سکتا ہوں, آپ کی کوئی دنیا ہی کی ضرورت ہو تو بتا دیجیے. یہ جو صحابہ کی سیرت کو سامنے رکھو, صحابہ کی سیرت کو سامنے رکھو, کیا رکھو, کتاب کھول کے بیٹھ جاؤ, پڑھ لو, واقعہ بیان کر دو, اب آپ کے سن لو, اب آپ کے دماغوں میں محفوظ کر لو. یہ سبق دیا ہے, سبق دیا ہے. فرمایا جس کی یہ ساری دنیا ہے, جس کی یہ ساری دنیا ہے, دنیا کی ضرورت تو میں اس سے بھی نہیں کہتا ہوں. تم کیا بول کر دو گے بھائی آرام؟ سبق دیا ہے. میری دکان, میری جاب, میری نوکری, میری زمین, میرے اس میں دعا کی طاقت لگا رہے ہیں. دعا کی طاقت لگانے کے لیے دونوں کی ہدایت, دعا کی طاقت لگانے کے لیے جہاں مسجد نہیں, جہاں مرد نہیں, جہاں قرآن کی تعلیم نہیں, جہاں اللہ کا ذکر نہیں, جہاں حلال حرام کی تمیز نہیں, ہماری دعائیں تو اس کے لیے ایمو کھلا دے گے, ایمو کھلا بول, ایمو کھلا بول رہا ہے تو ایمو کھلا نہیں تھی. ہماری دعا اس لیے کہ محمد صلی اللہ علیہ وسلم ہمیں دعوت اور دعا دے کر گئے ہیں. اسی لیے فرماتے تھے جب دعوت قربانیوں کے ساتھ, جب دعوت اخلاص کے ساتھ, جب دعوت یکسوئی اور استخلاص کے ساتھ, جب دعوت توازن کے ساتھ, جب دعوت دعا کی کثرت کے ساتھ, جب دعوت موٹے موٹے آنسو کے ساتھ, راتوں کے آہوں کے ساتھ, جب دعوت ان ساری صفات کے ساتھ دی جاتی ہے, خدا وہ دل جن کے دلوں پہ تالے پڑے ہوئے ہیں, خدا اس کو اس دعوت کی محنت کی برکت سے ان کے دلوں کے تالے کھول دیتے اور توڑ دیتے. لیکن فرماتے تھے کہ صرف دعوت دعوت دعوت, قرآن حدیث, لیکن فرماتے تھے کہ جب دعوت کے ساتھ قربانی نہیں ہوتی, دعوت کی راہ سے گزارے نہیں ہوتے, دعوت کی راہ میں راتوں کا اٹھنا رونا بلبلانا نہیں ہوتا, تو یہ دعوت ایک تقریر اور واضح بن کے رہ جاتا ہے جس کا اثر صرف مجلس تک رہتا ہے. ہاں دعوت ہو قربانیوں کی مقدار بڑھانے کے ساتھ, دعوت ہو راتوں کے رونے کی مقدار بڑھانے کے ساتھ, دعوت ہو اپنے راتوں کی جاگنے دعاؤں کی کثرت, اپنے تقاضوں پر دعوت کے تقاضوں کو مقدم کرنے کے ساتھ, تو پھر یہ دعوت اپنا اثر دکھائے بغیر نہیں. اسی لیے میں نے عرض کیا تھا جب ایمان زبانوں کی نوکوں پر ہوتا ہے تو معمولی معمولی لالچ میں آدمی اپنا کلمہ بیچ کھاتا ہے, لیکن جب ایمان اپنی حقیقت کے ساتھ ہوتا ہے تو ایک کے ایمان نے کیا کر کے دکھایا, والسماء ذات البروج والیوم الموعود وشاہد مشہود قتل اصحاب الاخدود النار ذات الاخدود. اس سورہ میں اس ایک لڑکے کے ایمان کا واقعہ ہے. تدبیریں کوششیں دوسرے راستے کی ہو رہی تھی, اللہ نے اس کے ساتھ خیر کا ارادہ کیا. یہ حدیث پاک میں آتا ہے جب اللہ کسی بندے کے ساتھ خیر کا ارادہ کرتے ہیں اسے دین کی سمجھ دیتے ہیں, اس کے دل میں دائیہ پیدا ہوتا ہے, مجھے دینی زندگی گزارنی ہے اور دینی زندگی گزارنے کے لیے دین سیکھنا ہے, اور سیکھنے کا جذبہ پیدا ہو اس کے لیے مجھے اللہ کے راستے کی نقل حرکت کرنی ہے. یہ اس کے ساتھ اللہ کی طرف سے خیر کا ارادہ. بادشاہ کا بیٹا تھا, سارے انتظامات کلمے کے خلاف تھے, خدا اس کی رہبری کر رہے, پہنچا دیا اسے ایسی جگہ جیسے ہمارے سارے مجمے کو اللہ نے آپ نے فضل سے پہنچایا ہے. کتنے ملکوں کے مہمان, کتنا بڑا مجمع, یہ صرف اللہ کے فضل سے ہے. اللہ ہمیں کچھ دینا چاہتے ہیں, خدا کرے ہم دل کو توجہ ہو. راز کھل گیا, یہ کلمہ سیکھتا رہا, وہ شاہی دربار میں ایک آدمی کی آنکھ میں تکلیف تھی, جتنے وائی جتنے حکیم جتنے ڈاکٹر سارے علاج ہو چکے کوئی کارگر ہی نہیں ہو رہا. اس نے آ کے ایک دفعہ اللہ کا نام لیا, آنکھ پہ دم کیا, آنکھ کی روشنی آ گئی, ایک شور مچا, ٹھیک ہو گئے ٹھیک ہو گئے ٹھیک ہو گئے. بھائی کیا ہوا, کہاں علاج ہوا؟ علی صاحب راجے صاحب نے بلاؤ یہ کیا کیا تم نے؟ میں جس نے تمہیں مجھے ساتوں دنوں رسمان اور جو ہر مخلوق کا خالق میں نے تنہا ہے اس کے نام کی یہ طاقت ہے. بادشاہ کو غصہ آیا, ہم تو اپنی راہ لے جانا چاہ رہے تھے جیسے آپ دنیا میں, ہم تو ان کو سود کی راہ لے جانا چاہ رہے تھے, ہم ہم تو ان کو جھوٹ کی راہ لے جانا چاہ رہے تھے, ہم تو ان کو بے حیائی کی راہ لے جانا چاہ رہے تھے, ہم تو ان کو ترقی اور فارورڈ کے نام سے جہنم کے قریب لے جا رہے تھے. پتا نہیں یہ کہاں سے آ گئے. بادشاہ کو غصہ آیا, اسے پاوا کی تفریح کے نام لے جا کے گراؤ, کسی طرح والے پاپ کٹے, اسے سمندر کی سیر کے نام سے لے جاؤ, گہرے پانی میں پھینکو, ڈوبے مرے, پاپ کٹے. یوں پاپ کٹ جائے گا, یوں پاپ کٹ جائے گا. اللہ اپنی الوہیت کے ساتھ, خدا اپنی پوری خدائی کے ساتھ, ایمان کے ساتھ سارے جتن کر لیے, سارے جتن کر لیے, کندھر آتا کے شاہی دربار میں کھڑا ہے. ارے ڈوبا نہیں, کیوں ڈوبتا, پانی کی کیا حیثیت, مارا نہیں, پہاڑوں سے گرایا, پہاڑ کیا بیچتے ہیں, سمندر کیا ہوتے ہیں. بڑی قدرت والے ہیں, وہ جسے بچاتا ہے وہ بچتا ہے, وہ جسے ڈبوتا ہے وہ ڈوبتا ہے, وہ جسے مارتا ہے مرتا ہے, وہ جسے دلاتا ہے جیتا ہے, وہ یہی وہی بھی. لیکن تمہیں میرا وجود ہی اتنا خطرناک معلوم ہو رہا ہے, میں تمہیں بتا دوں, کر لو سارا مجمع اکٹھا, لٹکا دو مجھے سلیب پہ, جس اللہ کو میں مانتا ہوں میرے اللہ کے نام سے تیر چلانا. وہ تو یہ سمجھ لیتے کسی طرح پاپ کٹے. جاؤ جاؤ, جمع ہوا مجمع, جمع کیا گیا, لٹکایا گیا, اس پہ رب نے حاضر بنا. یہ بچہ جس اللہ کو مانتا ہے اس کے نام سے ہم یہ تیر چلا رہے ہیں. پہاڑوں سے گرا نہیں, مارا سمندر میں پھینکا نہیں, ڈوبا, اللہ کے نام کے تیر سے لاش نیچے آ گئی. کیا ہوا, کیا ہوا, اتنا نہیں ہوا. فرما کرتے تھے ہمارے شیخ صاحب رحمت اللہ علیہ, دائی کی حیات اسلام کی حیات, دائی کی موت اسلام کی حیات. ایک نے جان دی ہے ایمان سے, جتنا مجمع تھا سب نے ایک زبان کہہ دیا, آج کے بعد ہم بھی اسی اللہ کو مانیں گے جس کے نام اتنی تاب ہے. امنا برب حاضر غلام, امنا برب حاضر غلام. آج کے بعد ہم نے اس کے پر بدلا. جب ایمان کی دعوت قربانی کے ساتھ, ایمان کی دعوت اخلاص کے ساتھ, ایمان کی دعوت ہر طرح کے اپرادھ سے بالا تر ہو کر صرف اللہ کا کلمہ بلند ہو جائے, محمد صلی اللہ علیہ وسلم والی زندگی گھر گھر در در پہنچ جائے. جب اس جذبے کے ساتھ ایمان کی دعوت کی راہ میں چلا جاتا ہے, جانے اپنی کھپائی جاتی ہے, مال اپنا لگایا جاتا ہے, خواہشات اپنی قربان کی جاتی ہے, جذبات اپنے دبائے جاتے ہیں, پھر خدا اس دعوت کی بھرمایا کرتے تھے. بدر دنیا میں ایک دفعہ نہیں ہوا, احد دنیا میں ایک دفعہ نہیں ہوا, خندق ایک دفعہ نہیں ہوا. جب بھی بدر والی قربانیاں, جب بھی بدر والوں جیسا ایمان, جب بھی بدر والوں جیسے مجاہدے امت میں وجود میں آئیں گے, اللہ اپنی قدرت کا مظاہرہ اس دن وہ کرے گا جو بدر میں کیا. لیکن یاد رکھنا, جتنے تم ہو اور جیسی شان کے ہو اور جیسی حیثیتوں کے ہو, اگر محمد صلی اللہ علیہ وسلم کی مخالفت کی, ان کی منشا کے خلاف کیا, مار کھاؤ گے, زخمی ہو جاؤ گے, جنازوں کے دفن کرنے کے لیے جگہ نہیں ہوگی, جیسے احد میں ہوا تھا. اسی لیے کہا کلمہ سیکھو, کلمہ سیکھو, جو کیا اللہ نے, جو جو ہو رہا اللہ کے کرنے سے, جو ہوگا وہ اللہ کے کرنے سے. اللہ کے کرنے کا ضابطہ ملک ہے نہ مال, عہدے ہیں نہ کرسیاں, دولتیں ہیں نہ اس کے کھیت. اللہ کے کرنے کا ضابطہ محمد صلی اللہ علیہ وسلم ہے. جب امت نبی کی محنت کو اپنی محنت بنائے گی, نبی کی سوچ کو اپنی سوچ بنائے گی, نبی کی بے قراری اور بے چینی کو اپنی بے چینی اور بے قراری بنائے گی, خدا اپنی اسی شان و صفات کے ساتھ ان پر رکھ کر لیس لک من الامر شیء او یتوب علیہم او یعذبہم فانہم ظالمون. پیارے پیغمبر صلی اللہ علیہ وسلم نے فرمایا تھا, پیارے نبی آپ کے ذمے تو محنت کرنا ہے, تھکنا ہے, بچنا ہے, آدھی رات کتنی رات کی رات اٹھنا ہے, موٹے موٹے آنسو بے چینی بے قراری کا اظہار ہے, تاکہ آگے ہم ہیں جن کی قسمت میں ہدایت ہے, جن کے دلوں کے کفر توڑیں گے انہیں ہدایت دیں گے, جن سے مہریں لگا دی ہے, جن کا وجود فرعونی وجود ہے, جن کا وجود قانونی وجود ہے, جن کا وجود امانی وجود ہے, جن کا وجود شکار کا وجود ہے, جن کا وجود اسرار فیصل کا ہے, ہم بڑی قدرت والے ہیں. ایک طرح فرعون کو نہیں تو کے فارغ نہیں ہو گئے ہیں, ایک طرح قارون کو دسا کے فارغ نہیں ہو گئے ہیں, ایک طرح شکار کو ہر حامان کو ہلا کر کے فارغ. ہم اپنی الان کما کا ہر آپ خدا اپنی اسی قدرت کے ساتھ ہے, لیکن اللہ کا ضابطہ یہ ہے کہ جب ایمان کی محنت اپنی ساری قربانیوں مجاہدوں کے ساتھ, جیسے یہ سردی اس مجمع نے کتنی بڑی سردی برداشت کی ہے, یہ یوں ہی ہو گیا. قرآن کہتا ہے, قرآن نے شروع میں میں نے کہا تھا, ہر زمانے میں ہر ایک کے لیے قرآن میں رہبری ہے. یا ایھا الذین آمنوا, یا ایھا الذین آمنوا اذکروا نعمت اللہ علیکم, ایمان والو اللہ کی نعمت کو یاد کرو. اذکرتم جنود فارسلنا علیہم, ہم نے ایمان والو تمہارے لیے کیا کیا, وہ خندق کی رات, وہ قبریں اپنی کھوج کے اپنے سے سردی سے بچایا تھا. ہمارا یہ مجمع خدا آپ کی قربانیوں کو قبول فرمائے, خدا آپ کے مجاہدوں کو قبول فرمائے, اور خدا اپنی قدرت سے خندق والی پیاری ہوائیں ایمان والوں کے حق میں چلا کر اور عرب سفیان کے لشکر کے خلاف چلا کر وہ جو پوری تیاری کے ساتھ آئے تھے, مدینے کی عید سے عید بجانے کا پروگرام لے کر آئے تھے, فرسلنا علیہم جنودا لم تروها, فرسلنا علیہم ریحا وجنودا لم تروها, ہوائیں تمہارے لیے بھی چلائی, ہوائیں ان کے لیے بھی چلائی, ان کے لیے چلی, ایسا لشکر ہم نے اتارا کہ تمہیں آنکھوں سے نظر نہیں آیا, لیکن وہ بول اٹھے کہ ہمیں تو ہرے آنے والے تیس گھوڑے سوار ہر ایک کے سر سے ہرا ہمارا ہے, ہم نے اپنی آنکھوں سے دیکھا. یا ایھا الذین آمنوا اذکروا نعمت اللہ علیکم اذ جاءتکم جنود فارسلنا علیہم ریحا وجنودا لم تروها, تم جو قربانیاں دے رہے ہو, تم جو مجاہدے کر رہے ہو, تم جو امداد کا اپنا کام بنا رہے ہو, اللہ خبیر بما تحملون, اللہ بصیر بما تحملون, تمہارے مجاہدے, تمہاری قربانیاں, تمہارے اللہ کی بڑائی کو بولنا, اللہ کے خزانوں پہ نظریں جمانا, اللہ ہی سے نمازیں پڑھ پڑھ کے کہنا, اپنی ہدایت کو بھی, عالم کی ہدایت کو بھی, اور ایک چینی اور بےقراری کے ساتھ خدا جانتا ہے جس دن یہ اس مطلوبہ سطح کو پہنچے گی, اللہ اپنی قدرت سے خدا جھوٹ کو, خدا ظلم کو, خدا تعدی کو اور خدا ہر ناپسندیدہ کو اپنی قدرت سے ختم کریں گے اور اپنی پسندیدہ اور اپنے نبی والی محنت کو اور زندگی کو اپنی قدرت سے زندہ کریں گے. اسی لیے محمد الرسول کا صلی اللہ علیہ وسلم نے دعائیں دی ہے ان کے لیے. آگے عرض کرتا ہوں میرے محترم ڈاکٹر بزرگوں نے যার একটা কথা বলছিলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিরকম সাদা সিদা ছিলেন, যে এক সাহাবী আখরোট, ওনাকে আখরোট দেওয়া হয়েছে যে এটা খাওয়ার জিনিস, এটা ফল, ওটাকে ভাঙছেন, ভাই ঘরে আশ্চর্য হয়েছেন আর বলতেছেন হ্যাঁ কত বড় পাথর বানাবে ওরা, পাথরের মধ্যে পাথর, অর্থাৎ এই যে আখরোট যে খাওয়ার জিনিস এইটা উনি বুঝতে পারতেছেন না. আর এক সাহাবী কর্পূরের একটা টুকরা পাইছে, তা মনে করছে যে হ্যাঁ হ্যাঁ কত ভালো লবণ, এটা তো ঝলঝালানো এক জায়গায় থাকে ভালো লবণ, এই কর্পূর নিয়ে তরকারের মধ্যে দিছে, তিতে তো হয়েছে খুব, তারপরে বলতেছে হ্যাঁ লবণই তো ছিল পরিমাণ একটু বেশি হয়ে গেছে. মেরে মোস্তফা দোস্তার বুজুর্গ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন দুনিয়ার লাইনে এত সহজ সরল ছিলেন, কিন্তু ওনারা জানতেন যে আল্লাহ তাআলার কাছ থেকে কিভাবে নিতে হয় রহমত বরকত, রহমতের বৃষ্টি কিভাবে নিতে হয়, এটা ওনাদের ইমানের শক্তির বলে ইমানের নূরের বলে ওনারা জানতেন. ওই ইমানের তরবিয়তের কারণে, তালিমের দ্বারা ওনাদের তরবিয়ত হয়তো রসুনি তালিম না, যে শুধু মালুমাতকে বাড়ানোর জন্য তালিম ছিল না, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবিয়তের জন্য তালিম তালিমের হালকাতে বসাতেন. আর এখন বলতেছিলেন যে মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, যে ইমান যখন নাকি প্রকৃতপক্ষে যেটাকে ইমান বলে আল্লাহর কাছে যেটা ইমান হিসাবে পরিচিত, আল্লাহ নবী যেটাকে ইমান বলে ঘোষণা করছেন, ওই ইমান প্রকৃতপক্ষের ইমান যখন নাকি কারো ভিতরে অর্জন হয়ে যায়, কেউ যদি অর্জন করতে পারে তার সামনে তার জান তার মাল তার কোনো কিছুর মূল্য আর থাকে না, সব কিছুকে ইমানের জন্য সে কোরবান করে দিতে পারে, বিসর্জন দিয়ে দিতে পারে, তার জন্য কোনো আফসোস লাগে না, তার জন্য কোনো তার কোনো সময় নেওয়ার প্রয়োজন হয় না, চিন্তা ভাবনা করার প্রয়োজন হয় না. ওই হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ঘটনা আমরা শুনতেছিলাম, যখন নাকি উনি অস্বীকার করে দিলেন ওই রাজত্বের অংশীদার হইতে, এবং খুব তুচ্ছভাবেই অস্বীকার করলেন, ঘৃণ ভরে অস্বীকার করলেন, করার পরে বাদশাহ এবার তাকে হুমকি দিল যে মাজাটা তোমাকে দেখতে হবে, হুকুম দিল তার লোকজনকে কড়ির মধ্যে তেল গরম করো, কড়িতে তেল গরম করা হইল, ওনার সঙ্গীদেরকে আনা হইল, তেলের মধ্যে গরম তেলের মধ্যে ঢেলে দেওয়া হইল, পাকোড়ার মতো এরকম ভাবে মা মশমশা হয়ে গেল গরম তেলের মধ্যে ভাজার পরে হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দৃশ্য দেখানো হইল. তোমার সাথে বললো যে দেখো এই তোমাদের সাথীদের যে পরিণতি হয়েছে একই পরিণতি তোমাকেও ভোগ করতে হবে, তুমি এখন চিন্তা করো দেখো যে ইমান ছাড়া কিনা মোহাম্মদের গোলামি ছাড়তে রাজি আছো কিনা. হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার অন্তরের অন্তঃস্থলে ইমান হাকিকতের সাথে বসে গেছিল, ওনার কাছে তো এই প্রস্তাবে ওনার বিরক্তি আরো বাড়ল, একটা ভেটকি দিয়ে বললো যে মনে হয় যে মাথাটা খুব বেশি খারাপই হয়েছে, তার পেপার পাওয়া কিনলে গা যা করবে তাতে একবারই করে দিছি, যা করবে তা একবারই করে দিছি, এটা দ্বিতীয়বার বলার কোনো সুযোগ নাই. বাচ্চা হুকুম দিয়ে দিলে নিয়ে যাও, জগন্নাথকে বলে নিয়ে যাও, টুকরা টুকরা করে নিয়ে আসো. কিছু দূর যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়ে গেল. জল্লাদ মনে করল যে জানের মায়াপনেরই আছে, এই এরা মুসলমান হোক কিন্তু মানুষ তো, এর মধ্যে জানের মায়া কিছু জাগছে, তো বাচ্চার কাছে নিয়ে গেল, বাচ্চার আমরা আপনি একটু বিবেচনা করবেন কেন, দেখেন এত দারুণ ভয় পাইছে কাঁদতেছে. বাচ্চা বলল যে আমি তো কথাটা বলি তা কোনোদিন ঘুরাই না, আমি তোমাকে যে প্রস্তাব দিচ্ছিলাম ওই প্রস্তাবের উপরে আমি আসি. উনি এবার আরো বিরক্ত বোধ করলেন, বলে তাহলে কান্না কেন, বলে আমার কান্না রহস্য তোকে বোঝানোর কোনো উপায় নেই, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোদের কান্না রহস্য আলাদা, আর আমার কারণের কান্না রহস্য আলাদা, তোদের হাসি রহস্য আলাদা, আমাদের হাসি রহস্য আলাদা। তোরা যেখানে হাসতে পারস ওইখানে আমরা কাঁদতে পারি, ওইখানে কান্নাটাই নিজেকে আত্মীয়তার জন্য আসল মনে করি। তোরা যেখানে কাঁদতে পারস ওইখানে ওইকে ওইখানে আমাদের জীবনের হাসির সুখ। মেরে বহতরান দোস্তা বুজুর্গ বললেন যে তোমাদের তোমাদের বিষয়বস্তু ভিন্ন আর আমাদের বিষয়বস্তু ভিন্ন, আমার কান্নার কারণ তোমাকে বলে লাভ নাই, কারণ তুমি উজান পথের পথিক, তুমি উজান পথের পথিক, আমার গতি আর তোমার গতি দুই রকম। তোমরা তো মানুষের ঘরে আগুন জ্বালাইতে পারলে, তোমরা তো মানুষের ঘরে আগুন কারো কারো ঘরের চুলাকে বন্ধ করতে পারলে তোমরা আনন্দিত হও, আমরা কোনো অভাবে লোকের চুলাকে জ্বালাইতে পারলে আমরা আনন্দিত হই, খুশি হই। তোমরা তো কারো মেয়েকে হরণ করে নিতে পারলে, কারো মেয়েকে উঠাই নিয়ে যেতে পারলে তোমাদের খুব আনন্দ লাগে, ভর্তি লাগে, আর আমরা যদি কারোর হারানো মেয়েটাকে তার কাছে ফিরিয়ে দিতে পারে তাহলে আমাদের কাছে একটু ভালো লাগে। কোনো বাড়িতে আগুন জ্বালাইলে তোমরা উল্লাস করতে পারো, আমরা যদি কারো বাড়ির গরম আগুনকে নিবাইতে পারি তাহলে আমরা একটু আনন্দ বোধ করি। সুতরাং আমার না কারণকে জিজ্ঞাসা করে কোনো লাভ নাই। হ্যাঁ, জিজ্ঞাসা যদি করছি তাহলে শোনো, যে ইমান, যে জান মাল জীবন সবকিছু খরচ করে ইমানকে অর্জন করছিলাম, যে ইমানের একদম পরিমাণ ইমানের মূল্য দুনিয়া এবং আসমান জমিন যা কিছু আছে সব কিছুকে বিক্রি করলে একদম ইমানের মূল্য হয় না, আজকে আসছিল ওই ইমানকে, ওই ইমানকে আল্লাহ তাআলার কাছে সঠিক বলে প্রমাণ দেওয়ার একটা সুযোগ। কিন্তু এই সুযোগের ব্যাপারে আমি বড় মিসকিন, আমি বড় মিসকিন, কারণ এই মাথার থেকে পা পর্যন্ত একটাই মাত্র যান আর একটাই মাত্র প্রাণ এই শরীরটার মতো আছে। ওই একটা মাত্র যান দেওয়ার সুযোগ থাকবে, এরপর আর সুযোগ নাই। কানতেছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ ওই মূল্যবান ইমান, ওই দামি ইমান, ওই কিমতি ইমান যা মূল্য দেবে মাখলুকের মধ্যে এমন কেউ নাই, সমস্ত মাখলুকের সমন্বয় মিলেও তার যে ইমানের মূল্য হইতে পারে না, আজকে তার একটা প্রমাণের একটা সুযোগ আসছে। আমার কাছে যদি একটা জান থেকে না থেকে আমার শরীরে যতগুলো লোম আছে এই পরিমাণ জান যদি হইতো, একটার পরে একটা ওই ইমানকে সত্য বলে রোমাঞ্চলে প্রমাণিত করার জন্যে আজকে একটা পর একটা জান দিয়ে দিতাম। কেমনের মাঝে বলতে পারতাম যে আল্লাহ তোমার আব্দুল্লাহের হুদা থাকে এতগুলা জান দিচ্ছে না, আর সবগুলা তোমার জন্য আমি প্রমাণ করে দিয়ে আসছি। কিন্তু এটা বলার সুযোগ থাকলো না, একটাই মাত্র আছে এটাই বলতে হবে। মেরে মহতরম দোস্তো বুজুর্গ, কারণ ইমান যখন নাকি প্রকৃতপক্ষে ইমানের হাকিকত মানুষের অন্তরের মধ্যে বসে তখন সব কিছু তার কাছে, সব কিছু তার কাছে মূল্যহীন হয়ে পড়ে, কোনো কিছু মূল্য আর তার কাছে থাকে না। এই ইমান তখন অর্জন হয়, এই ইমান অর্জন হয় ইমানের দাওয়াতের দ্বারা, ইমানের দাওয়াত যখন কোরআনের সাথে হয়, ইমানের দাওয়াত যখন মুজাহাদার সাথে হয়, আর ইমানের দাওয়াত যখন আল্লাহ তাআলাকে রাজি করার জন্য হয়, ইমানের দাওয়াত যখন ইখলাসের সাথে হয়, ইখলাসের সাথে হয়, ইমানের দাওয়াত যখন ইখলাসের সাথে হয়, অর্থাৎ শুধু মাত্রই ইমান, ইমানের দাওয়াত যখন গোলন্দা আখলাকের সাথে হয়, তো মেরে মহতরম দোস্তর বুজুর্গ ইমান প্রকৃতপক্ষে ইমান মানুষের দিলের মধ্যে বসে। আর প্রকৃতপক্ষে ইমান যদি না থাকে আধা রাজত্ব কেন, আংশিক রাজত্ব না, বড় একটা বাড়ি গাড়িও না, সামান্য দুইটা টাকা, সামান্য একখান কাপড়, মেয়ের বিয়ে সামান্য খরচের প্রস্তাব যদি আসে তাহলে সাথে সাথে ইমানকে বিক্রি করে দেয়, একজনে না দুইজনে না, গ্রামকে গ্রাম ইমান বিক্রি করে দিতেছে এক একখান কাপড়ের বিনিময়ে, গ্রামকে ইমান, গ্রামকে গ্রাম পাঁচশো টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করে দিতেছে। কারণ হল তেরে মহতরম দোস্তা বুজুর্গ, আমরা আমাদের ইমানকে ওইভাবে মেহনত করে অর্জন করিনি, ইমানকে মেহনত করার পথে রাস্তায় আমাদের কোরবানি ছিল না, আমাদের মুজাহাদা ছিল না, আমাদের আখলাক ছিল না, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার কোনো যত্ন ছিল না। ইমান শুধুমাত্র ইমানের মেহনতের জন্যই আমরা সারা কোনো সময় কাটাই নেই, এই জন্য আমাদের কাছে ইমানের কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা করে যে যার কারণে ইমানের জন্য সব কিছুকে ছাড়তে আমরা রাজি হইতে পারতেছি না, আমাদের ইমান আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নাই, এই জন্যে যে আমাদের ইমানের পিছনে আমাদের কোনো মেহনত নাই, ইমানের পিছনে কোনো মেহনত নাই, ইমানের মেহানি ইমানের মূল্য তো ছিল হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের কাছে। এই জন্য হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে উম্মতকে মসজিদের মধ্যে জমা করো, মসজিদের মধ্যে যদি জমা না হয় তাহলে উম্মতের এই ইমানের লাইনে পরিপূর্ণ হওয়ার কোনো সুযোগ নাই। আজকে তো উম্মত জমা হয়, জমা হওয়া চালু আছে, বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গাতে মানুষ জমা হয়, চার দিলে হাজার হাজার তর্কে মুসলমানে করেছে, সাথে সাথে হাজির অলিমার সময় সাথে সাথে হাজির, আকিকার সময় সাথে সাথে হাজির, আরো কত অনুষ্ঠান মুসলমানদের হয়েছে, পার্কে জমা হইতেছে, খ্রিস্টান হোটেল হোটেলে জমা হইতেছে, ফোর স্টার ফাইভ স্টার হোটেলে জমা হইতেছে, বের ক্লাবের মধ্যে জমা হইতেছে, বেরে মহতার বুজুর্গ সব জায়গায় জমা হইতেছে, কিন্তু উন্নতের জন্য মসজিদ মসজিদে জমা হওয়া উন্নতের জন্য মুশকিল হয়ে যেতেছে। যদি মসজিদকে উন্নত সময় দিতে থাকতো, মসজিদে সময় দিয়ে যদি অভ্যস্ত হইতো, তাহলে তাদের ইমান ইমানের গুরুত্ব তারা বুঝত। হযরত খালিদ বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি বাইতুল্লাহতে বসা ওই জামানের বাচ্চা সুলাইমান বিন আব্দুল মালিক আসলো, এসে ওনার পাশে বসলো। বসার পরে আরজ করতে লাগলো বড় আদরের সাথে যে আপনার যদি কোনো কিছু প্রয়োজন থাকে এই খেদমতটা করার সুযোগ আমাকে দেন, আমি এটার ব্যবস্থা করে দিই। আদতে সাহেব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন জান্নার ঘরে বসে আল্লাহর গায়ের কাছে নিজের প্রয়োজনের কথা বলতে লজ্জা করে, লজ্জা করতেছে জান্নার ঘরে বসে আল্লাহর গায়ের কাছে নিজের জরুরতের কথা বলবো। বাস ওই সুলাইমান বিন আব্দুল মালিক বসে থাকলো, উনি ওনার সমস্ত আমলের থেকে মামুলাতের থেকে পারক হইলেন। পারক হয়ে যখন বাইতুল্লাহ থেকে বের হইলেন, বাইতুল্লাহ থেকে বের হওয়ার পথে পরে আবার ওনার সামনে যেয়ে দাঁড়ালেন যে এখন একটু বলেন, এখন তো আল্লাহর ঘর থেকে বের হয়ে আসছেন, বলেন তুমি কোন জরুরত পূরণ করতে চাও, দুনিয়াটা না আখেরাতেরটা? বলে যে আখেরাতেরটা আমি কেন পূরণ করবো, ওইটা তো আল্লাহ ছাড়া আর কেউ পারবে না। বলে যে তাহলে তুমি যাও, তুমি যাও, আরে দুনিয়ার জন্য দুনিয়াটা তো সারা দুনিয়ার মালিককে তার কাছে বলতে লজ্জা করে, এই তথ্য দুনিয়া আল্লাহর কাছে তাই বইটা তোমার তার কাছে বলতে লজ্জা করে, আর তোমার কাছে কি বলবো মেরে মস্তা বুজুর্গ। ইমান প্রকৃত ভক্ত অন্তরে থাকার কারণে আল্লাহ তাআলার কাছে কি চাইতে হবে তাও তাদের সামনে স্পষ্ট ছিল। আর আমরা তো হাত উঠে নেই, আল্লাহ আমাদের ছোট্ট দোকানটা, আল্লাহ আমাদের দোকান, আল্লাহ আমাদের 500 টাকার ঋণ, আল্লাহ আমার ছেলে, আল্লাহ আমার মেয়ে। মেরে বস্তার দোস্তর বুজুর্গ, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাওয়া দরকার ছিল। এই তো আমাদের আজকে হম মাঙ্গে কি আল্লাহ সে নামাজ কি দলি কবি হবে আল্লাহ সে মান নাই, জুতে কা চশমা টুট যায় কবি মাগ না হে, লেকিন তো আপনি সারি তাকত ইসি পে নেই লগা দি হে। তো আমরা তো এইভাবে খালি দুনিয়ে চাইতে থাকি, এ কথার অর্থ এই না যা কোনোদিন দুনিয়ে চাওয়া যাবে না, তবে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার জন্য যেটা হারাম করছে সেটা আল্লাহর কাছে বলবো, লবণের এক চামচ লবণের দরকার হলে তখন আল্লাহর কাছে বলবো, জুতার ফিতে ছিঁড়ে গেছে তখন আল্লাহর কাছে বলবো। কিন্তু এই কথার অর্থ এটা না যে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত খালি তুমিই চাইতে থাকো। যদি আমরা ইমানের মেহনত করতাম, ইমানের জন্য দান মাল কোরবানি করতাম, তো এই ইমান আমাকে শিখাই দিত যে আল্লাহর কাছে কি চাইতে হবে, আল্লাহর কাছে হেদায়ত চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে ইমানের মজবুতি চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে আখিরাতের নজর চাইতে হবে, নিজের থেকে নিয়ে সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়ত চাইতে হবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার কাছে চাওয়ার জিনিস হলো এটা, কিন্তু আমরা চাইতে পারতেছি না, আমরা চাইতে পারতেছি না, এই জন্য চাইতে পারতেছি না যে ইমানের জন্য ইমানের মেহনতের জন্য আমাদের কোনো খরচ হয় নাই, এ পর্যন্ত আমরা কোনো পুঁজি বিনিয়োগ করিনি, যার কারণে এই আমাদের ইমান আমাদেরকে কোন লাইনের সঠিক জিনিসকে দেখাই যেতে না, কোন লাইনের সঠিক জিনিসকে আমাদেরকে দেখাইতেছে না, দোয়ার লাইনের সঠিক জিনিসকে দেখাইতেছে না, জীবনযাপনের লাইনের সঠিক জিনিসকে দেখাইতেছে না। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দিনের উপরে চলা যে গুরুত্ব এটা আমাদেরকে আমাকে রাখ করতেছে না, অথচ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য হেদায়েত দিয়ে দিচ্ছেন, সমস্ত মানুষের পথ প্রদর্শক বানাইছেন আল্লাহ তাআলা এই কোরআনকে। এজন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা ইমানদার যারা ছিলেন, যাদের ইমান আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ছিল, তাদের সাথে আল্লাহ তাআলা কিরকম ব্যবহার করছেন, কিরকম আচরণ করছেন, আজও আল্লাহ তাআলা ইমানদারদের সাথে ওই রকমের আচরণ করার জন্য, ওই রকমের ব্যবহার করার জন্য, ওই রকমের সাহায্য করার জন্য আজকেও আল্লাহ তাআলা তৈরি আছেন, আজকেও আল্লাহ তাআলা তৈরি আছেন। আমরা মনে করি যে বদরের যুদ্ধে একবার হয়েছে, বদরের যুদ্ধে একবার হয়নি, বদরের যে ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন ওই ঘটনা বারংবার আল্লাহ তাআলা ঘটানোর জন্য তৈরি আছেন, আমাদের যে ঘটনা ঘটবে ওই ঘটনা বারংবার আল্লাহ তাআলা ঘটানোর জন্য তৈরি আছে, খন্দকের মধ্যে যে ঘটনা ঘটবে ওই ঘটনা আল্লাহ তাআলা বারংবার করার জন্য তৈরি আছেন, ফেরাউনের সাথে আল্লাহ তাআলা যে আচরণ করছেন ওই রকম আচরণ বারংবার করার জন্য আল্লাহ তাআলা তৈরি আছেন। কিন্তু মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, ওই ফেরাউনের মোকাবেলায় মূসা আলাইহিস সালাম যে কামটা করছিলেন ওই কামটা করলেওয়ালা মানুষের দরকার, ওই মানুষটা তৈরি হয়েছে হয়েছে কিনা মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, বদরের যে ঘটনা হয়েছে আজও যদি কোন মানুষ, আজও যদি পুরা মানমানের অংশ বদরে আমাদের ইমানের ইমান আমাদের মধ্যে ইমান ইমানা হয়ে যেতে পারে, যারা তাদের ইমানের জন্য জীবনের সবকিছুকে লুটাই দিচ্ছেন, জীবনের সবকিছুকে শেষ করে দিচ্ছেন, ওই রকম ইমান ওলা, ওই রকম এটা ওলা, ওই রকম আল্লাহ রকম ভরসা কান্না যদি আজও তৈরি হয় আল্লাহ তাআলা আজকে আবার বদর ঘটাই দিবেন। কাফেরদেরকে আল্লাহ তাআলা, কাফেরদেরকে আল্লাহ তাআলা আজকেও খতম করার জন্য তৈরি আছেন, কিন্তু ওই রকম বদর ওলা হইতে হবে, ওদের ঘটনা আরো ঘটবে। যখনই আল্লাহ নবীর তরিকা, আল্লাহ নবীর মনসার খেলা, যখনই অভ্যস্ত মুসলমান যখন হবে আল্লাহ নবীর মনসার খেলা যখন চলাচল শুরু করবে, আল্লাহ নবীর তরিকাকে তারা ঘৃণা করতে থাকবে, আল্লাহ নবীর তরিকাকে জীবন থেকে বিদায় করে দেবে, মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, ওদের ঘটনা ঘটবে। আরে মুসলমান মরবে, মরতে থাকবে, নিশ্চিত হয়ে হইতে থাকবে, মাটি দেওয়ার মতো জন্য জায়গা পাওয়া যাবে না, মাটি মুসলমানদের নসিবে হবে না। যদি নবীর তরিকার খেলা চলে চলে অসুস্থ হয়ে যায়, সামান্য মুহূর্তের জন্য নবীর তরিকার নবীর মানসার খেলা চলছিল, ওদের ঘটনা আল্লাহ তাআলা ঘটাই দিলেন। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এগুলো সতর্কবাণী, এগুলো সতর্কবাণী। আজকের দুনিয়াতে শ্রাবণ আছে, আজকের দুনিয়াতে রমজান আছে, আজকের দুনিয়াতে হামার আছে, আজকের দুনিয়াতে কারো আছে, আজকের দুনিয়াতে আবু জাহাল উতবা খায়রা আছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ধরতেছেন না, আল্লাহ তাআলা তাদের আজকে ধরার জন্য তৈরি আছেন। কখন? যখন নাকি ওদের মোকাবেলাতে যে দাওয়াতের মেহনত করতেওয়ালারা, ইমানের মেহনত করতেওয়ালা তাদের মজবুতি ছিল, তাদের যাতে তারা তাদের যা মানকে মূল্যহীন করে দিচ্ছিল নিজেদের ইমানকে ঠিক করার জন্য, ইমান সারা এলাকার মধ্যে ছড়ানোর জন্য, সমস্ত মানুষদেরকে ইমানের দিকে আকৃষ্ট করার জন্য যে মেহনত তারা করছিলেন, ওই মেহনত যদি আমার শুরু হয়ে যায় তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আমারও আল্লাহ তাআলা ফেরাউনের সাথে যে আচরণ, ওই আচরণ আল্লাহ তাআলা আমারও এই নবযুগের ফেরাউনদের সাথে আল্লাহ তাআলা আমারও করায় দেখাবেন, করে দেখাবেন, নবযুগের কারণদের সাথে আল্লাহ তাআলা করে আমারও করে দেখাবেন, নবযুগের হারা হারানার কারণদের সাথে আল্লাহ তাআলা আনন্দের সাথে আল্লাহ তাআলা আমারও করে দেখাবেন। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা ওইটাকে একটা নমুনা হিসেবে করছিলেন, ওইটাকে আল্লাহ তাআলা নমুনা হিসেবে দেখাইছেন, যেরকম বারবার ঘটতে থাকবে, কিন্তু সত্য হইল তাদের মোকাবেলাতে যাদের কারণে যাদের পক্ষই আল্লাহ তাআলা করলেন ওই রকম সফলতা, ওই রকম গুণ আমাদের মধ্যে আসতে হবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বড় মেহরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত করছেন, আমরা কেউ আসিনি, আমরা কেউ আসতে পারিনি, আল্লাহ তাআলা আমার সেটাকে চাইছেন, পছন্দ করছেন, এই জন্যই হয়তো আমি এখানে আসতে পারছি, এর বাইরে অন্য কিছু না। কারণ দুনিয়াতে যা কিছু হয়েছে আল্লাহ তাআলাই করছেন, যা কিছু হইতেছে আল্লাহ তাআলাই করতেছেন, অতি ভবিষ্যতে যা কিছু হবে কেমন পর্যন্ত আল্লাহ তাআলাই করবেন। আমাদের এখানে আসাটা, একত্রিত হওয়াটা, এটাও শুধুমাত্র আল্লাহ তাআলা আপন মেহরবানির দ্বারাই করছেন। এই মাদ্রাসার উপরে গত দুই দিন উপস্থিত গেছে, আপনারা সকলেই তা উপলব্ধি করছেন। দেশের সকলে সেইটার যার ভোগান্তির শিকার আমরা সকলেই হয়েছি। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এটা হইতে পারে, এটা শীত না, এটা শীত না, যে শীতের দ্বারা, যে শীতল বাতাসের দ্বারা, যে শৈত প্রবাহের দ্বারা মোমেনদের ইমানকে আল্লাহ তাআলা মজবুত করবেন, কাফেরদের চোখকে আল্লাহ তাআলা রক্ষা করে দেবেন। খন্দকের যুদ্ধের মধ্যে মোকাবেলা সারা আশেপাশের সমস্ত কাফেরদের গোষ্ঠী একত্রিত হয়েছে, যে মদিনাকে ঘেরবে, মদিনাকে ঘিরে ধরবে, মদিনার ইটের সাথে ইট বাঁধাই দেবে, মদিনাকে ধূলিসাৎ করে দেবে। মদিনাকে ঘেরাও করল, ঘেরাও করা বসে থাকল, আল্লাহ তাআলা বাতাস পাঠাইলেন, এমন বাতাস যেই বাতাসের দুই রূপ, যেই বাতাসের দুই রূপ, কাফেরদের এলাকাতে এমন বাসা বাতাস যেই বাতাসে তাদের জল বাতাস সহ উঠে নিয়ে যাইতেছেন, একেবারে কুকুরের মতো তারা ভাসতেছে সব কিছু ফলে। আর ওই বাতাস খালের পাওয়ার পরে মোমেনদের জন্য এমন হয়ে গেল যে মোমেনদের ইমান এমন মজবুত হইল, এমন মজবুত হইল যে ওই মজবুতে যারা ছিল তারা আর কোনোদিনও ইমান খাওয়া অন্য কিছু কল্পনা তাদের জীবনে আসে নাই। মোমেনদের ইমানকে আল্লাহ তাআলা মজবুত করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলতে বলে যে হে ইমানদাররা, উযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, ওই নিয়ামতকে তোমরা স্মরণ করো যে আল্লাহ তাআলা তোমাদের কাছে বাতাস পাঠাইছেন এবং একটা বাহিনীও পাঠাইছেন, একটা বাহিনীও পাঠাইছেন। তারপরে বলেন যে আমরা দেখছি ত্রিশ জন নীল তরিওয়ালা পেশার তেহের ফেরেশতা বাতাসও পাঠাইছেন, ফেরেশতাও পাঠাইছেন। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা করে যে আমাদের এই বদমাকে আল্লাহ তাআলা ওই রকম সাহায্য করে যেরকম খন্দকালাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করছিলেন, তাদেরকেও শীত দিয়ে যাচাই করার পরে আল্লাহ তাআলা সাহায্য করছিলেন। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আজকে দরকার হলো, আজকে দরকার হলো ওই ইমান শিখার মেহনত, ওই ইমান শিখার মেহনত করা, যেই রাস্তায় চললে ওই মেহনতকে শিখা দেয়, সেই মেহনতে তারা নিজের যান মাল বেকিমত হয়ে যায়, নিজের যান মালের কোনো মূল্য থাকে না, অমূল্য কোনো মূল্য থাকে না, মূল্য থাকে শুধু ইমানের, মূল্য থাকে শুধু আমলের। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, ওই ইমানকে শিখানো, শিখার জন্য ওই ইমানকে অর্জন করার জন্য, ওই ইমানকে হাসিল করার জন্য এলো আমাদের এই দৌড়, আর আমাদের এই চেষ্টা। হ্যাঁ, মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একজন ইমানদারের ঘটনা বলছেন, যে একজন ইমানদারের ইমান কতখানি কার্যকরী, একজন ইমানদারের ইমান এক দেশের বাচ্চা ছিল তার একমাত্র ছেলে, ওই ছেলেকে ওই ছেলে কিন্তু শেখার জন্য দিছিল, কিন্তু সেটা সে ওইটা তার পছন্দ হয়নি, সে একজন মোমেনের কাছে যে সে ইমানকে শিখছে, এতদিন পর্যন্ত গোপনেই ছিল, কিছু সন্দেহ হয়েছিল যে আগে আসতো পরে আসতো এরকম হয়তো আর কি, কিন্তু একদিন ইমানদারের ইমান তো গোপন থাকার কথা, গোপন থাকবে না, কারণ প্রকৃতপক্ষে ইমান যদি হয়ে থাকে আল্লাহ তাআলা তার ইমানের দ্বারা মানুষের উপকারের রাস্তা অবশ্যই খুলবেন। ওই বাচ্চা কারণে একদিন একজনের চোখে সমস্যা ছিল, দুনিয়ার যত মন্ত্র তন্ত্র যা কিছু আছে সব করে ফুঁক দেওয়া হইল, কিন্তু প্রচুর কিছু সমস্ত রকমের চিকিৎসা শেষ করা হইল, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন নাই, সে চোখ নষ্টই হয়ে যাইতেছে। ওই ছেলে আসলো, ওই ছেলে আসার পরে আল্লাহ নাম স্মরণ করে ওই লোকটার চোখের মধ্যে ফুঁক দিল, সাথে সাথে চোখ ভালো হয়ে গেল, আল্লাহর নামের বরকতে চোখ ভালো হয়ে গেল। আরে সারা দেশে হইচই পড়ে গেল, ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তারপরে জিজ্ঞাসা হলে কি করলে তোমার ভালো হয়ে গেছে, সারা জাহানের মালিকের নাম নিয়ে ফুটতেছেন তো ভালো হয়ে গেল। এক মুহূর্তে সারা দেশের মধ্যে ছড়ায় পড়ল বাদশাহ পেরেশান, মন্ত্রীরা পেরেশান, উপদেষ্টারা পেরেশান, গেল তো বদনাম হয়ে। কি করা যায়? বাদশাহ বললেন যে আমার ছেলে কি ছেলে না, এটা কোনো প্রশ্নের বিষয় না, প্রশ্নের বিষয় হলে এটা আমার জন্যে, আমার পরিষদের জন্য, আমার দেশের জন্য একটা অভিশাপ। ধরো একে পাহাড়ের উপরে তিনি ধরে যাও, শেষ হয়ে যাক, পাপ মোচন হয়ে যাক, জাতিকে অভিশাপ মুক্ত করতে হবে। পদক্ষেপ নেয়, আগে থেকেই নিতেছে এরকম পদক্ষেপ, জাতিকে অভিশাপ মুক্ত করতে হবে। তো জাতিকে অভিশাপ মুক্ত করতে দিয়ে পাহাড়ের থেকে ফেলাই দিল, যারা উঠছিল ফেলাইতে, তারা বাড়িতে ফিরে আসার আগে ওই ছেলে হাজির। আরো গুসা বাচ্চা ধরাইতে খেলো সাগরে, তুমি দেখ মরে যাক, জাতিকে অভিশাপ মুক্ত করতে হবে, পাপের প্রায়শ্চিত্ত দিতে হবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ যারা দিয়ে গেল ফেলাইতে সাগরে, তারা তো ফেলাই দিল, কিন্তু রাম দরবারে ফিরে আসার আগে দেখা যায় উনি আগেই হাজির। বাচ্চা পরেশান, আরে বাচ্চার পরেশানি দিকে আসা যায়? কে সাগর আর কে মহা? সাগরের কি ক্ষমতা আছে? আল্লাহর বান্দায় মহান কে ডুবাই দিতে, মহান কি অধিকার আছে আল্লাহ কোনো বান্দাকে মেরে ফেলতে, তার জীবনকে শেষ করে দিতে? সাগরও আল্লাহ হুকুমের মহতাজ, পাহাড়ও আল্লাহ তালা হুকুমের মহতাজ, দুনিয়ার সব কিছু আল্লাহ তালা হুকুমের মহতাজ। এমন কোন হকরূপ নাই যে আল্লাহ তালা দেখি ছাড়িয়ে আল্লাহ হুকুমের মহতাজ না হবে, ওইটা যেটা আল্লাহ তালা চাইবেন। গোলাপ দেখল যে এখন একটা সুযোগ আসছে, এদের বুদ্ধি আজকাল সব শেষ, তোমরা দেখি এত কিছু করা করো, আমাকে মারতে চাও, ওরা তোকে শেষ করব, জাতিকে অভিশাপ মুক্ত করব। বলে অভিশাপ মুক্ত করতে চাও, তাহলে কাম করো আমাকে শুলিতে চড়াও। শুলিতে চড়াইয়া তীর হাতে দিল, তীর হাতে দিয়ে বলবা বিএসবি রব্বে হাজার গোলাম, এই গোলামের রবের নামে তীর মারতেছি। ব্যাস এই কথা বলল, তীর মারল, সাথে সাথে শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। যাওয়ার সাথে সাথে সারা দেশে, আরে পাহাড় থেকে ফেলার যাকে মারা যায়নি, সাগরের যাকে মারা যায়নি, খালি এতগুলো বলছে যে এই গোলামের রবের নামে তীর মারলাম, ছোট্ট তীরে মারা গেল, না জানি ওই না জানি ওই গোলামের রব কত শক্তিশালী। আরে আমরাও সকলে আজ থেকে আর কোনো কাউকে খোদা মানি না, আমরা সকলেই ইমান আনলাম রব্বে আমান্য বি রব্বি হাজার গোলাম, এই রবের গোলামের উপরে আমরাও ইমান আনলাম। এই মহাতারা দোস্তার বুজুর্গ হাজার দেশের রহমতুল্লাহ বলতেন, তাই যেদিকে দাওয়াতের মেহনত করলে বলো, যার ইমানকে সে বানাইছে ইমানের দাওয়াতের দ্বারা, ইমানের দাওয়াতে কোরবানির সাথে দাওয়াত দিয়ে, মুজাহাদের সাথে দাওয়াত দিয়ে, আখলাকের সাথে দাওয়াত দিয়ে, এখলাকের সাথে দাওয়াত দিয়ে, ইস্তেখলাকের সাথে দাওয়াত দিয়ে, বারংবার সকালে দুপুর রাত্রে দাওয়াত দিতে দিতে যে ইমান বানাইছে, তার হায়াত তার ইসলামের জন্য হায়াত, তার মত তার ইসলামের জন্য হায়াত। যতদিন বাসা ছিলেন এতদিন পর্যন্ত দিনের থেকে দিনে হকের থেকে দাওয়াত দিয়ে গেলেন, আর যখন দুনিয়ার থেকে চলে গেলেন তখনও দিনে হকের থেকে দাওয়াত দিয়ে গেলেন। তো মেরে মহতারাম দোস্তার বুজুর্গ ওই রকম ইমান শিখাবে, শেখার জন্যে দরকার, আর ওই ইমানই হল কামিয়াব ইমান, আর ওই ইমানই হল বাস্তব ইমান। ওই ইমান যখন অর্জন হবে তখন ইমানদারের কাছে না তার জানের কোনো মূল্য থাকবে, না তার মানের কোনো মূল্য থাকবে, না তার ইজ্জতের কোনো মূল্য থাকবে, সব কিছু দেশে ইমান পাওয়ার জন্য, ইমানকে হাসিল করার জন্য, ইমানকে মানুষের কাছে পৌঁছানোর জন্য সব কিছু খরচ করতে থাকবে। তারপরে গরম গরম চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া ফেলে কাঁদতে থাকবে যে আল্লাহ তাআলা ইমান দাও, আল্লাহ তাআলা পরিপূর্ণ ইমান দাও, তার সামনে তার জমানা, তার জন্ম, তার বাঁচা, তার মারা সবই শুধু ইমানের জন্যই হবে। ভাইও দোস্ত আজিজ বুজুর্গ, حضرت محمد جیسے صاحب رحمت اللہ علیہ فرمایا کرتے تھے, ہمارا ایمان دو موروثی ایمان ہے, ہم نے ایمان پہ جانے نہیں کھپائی, ہم نے اس کے راستے کے مجاہدے نہیں کیے. جیسے درزی کا بیٹا اس سے پوچھتے ہیں کیا کرتے ہو, کپڑے سیتا ہوں, کیوں, میرا باپ درزی تھا میں بھی اس کا بیٹا درزی ہوں. ہمارا اسلام ایمان, میرا باپ مسلمان اس لیے میں مسلمان. اس ایمان پر ہم نے کہاں جانے کھپائی, ہم نے کہاں صحابہ نے جانے کھپائی کی. سارے مہاجرین کے واقعات پڑھو, سارے انصار کی سیرت پڑھو, جتنے غزوات, جتنے سرایا, جتنی جماعتیں, بھوک ہے, درد ہے, دباؤ کی کمی ہے, جیسے ہمارے اس مجمے میں ہمارے وہ بھائی ہوں گے جن پہ پورا عالم بچھانے کا سامان دیا ہوگا. وہ خندق کی شرط جس میں حضرت ابن یمان رضی اللہ تعالیٰ عنہ کے پاس صرف زکر پھانکنے کا کفا تھا, گھر جا کر کے گھر والوں سے چادر لی تھی, جو کھجوریں تھی وہ ختم ہو گئی تھی, پیٹ پر پتھر باندھا تھا, اور سردی سے بچنے کے لیے ستیہ آدم زمین میں گھڑے کھودے تھے, لیکن اللہ اپنی نسبت کی قربانیوں کو ضائع نہیں ہونے دیتے. وہ سفیان جو اپنی ساری تیاریوں کے ساتھ آئے تھے, کیسے بھاگے ہیں اور کیسے سکے جوتے ہیں, اور ان کے لیے خدا نے آسمان سے کیسے فرشتے اتارے ہیں. اللہ اپنی قدرت میں, اپنی فعالیت میں, اپنے کرنے میں آج بھی اسی طرح ہے جیسے مجھ سے. وہ دیکھنا چاہتا ہے میرا کلمہ دنیا میں بلند ہو جائے, ہر ایک اللہ سے ہونے کو بولتا سنتا سوچتا ہو جائے, ہر ایک کی بولی بدل جائے. اس کے لیے جو قربانیاں دی جاتی ہیں, تو پھر جب یہ اپنی اس سطح کو پہنچ جاتی ہے خدا اپنی قدرت کے مظاہرے کرتے ہیں. اسی لیے وہاں یوسف صاحب رحمت اللہ علیہ فرماتے تھے, یہ دردر کی ٹھوکریں کھانی چھوڑو, یہ دردر کی ٹھوکریں کھانی چھوڑو, آج ان کے یہاں کل ان کے یہاں, آج ان کے یہاں کل, ایک در پہ آنا سیکھ لو. وہ سوہ کا در ہے, وہ شہنشاہ کا دربار ہے. فرماتے تھے مسجد میں آنا سیکھو, اللہ سے کہنا سیکھو, اپنی نمازوں کو جاندار بناؤ. جب مسجد میں آنا سیکھو گے ایمان کی مچھلی سے, تعلیم گھر پہ اللہ کا ذکر, قرآن کا سیکھنا سکھانا, لمبی نمازیں, اور پھر رو رو کے دعائیں اپنی ذات سے لے کے عالم کے آخری کنارے تک کے انسانوں کے لیے کریں گے, خدا ہر دل کی ٹھوکر سے بچائے گا, ہر دل کے دھکوں سے بچائے گا, پھر خدا اپنی خدائی کے ساتھ بات ہو جائے. اسی لیے میرے بھائیوں, دوستوں, عزیزوں اور بزرگوں, میں نے شروع میں یاد کیا تھا کہ ہر ایک اللہ نے محنت کا جوہر رکھا ہے, میں ساری دنیا محنت کر رہی ہے, پہلوانوں نے کیا ہے, قرآن نے جن کے واقعات بیان کیے ہیں جو ساری مشاہدات کی تھی, ہماری یہ ساری محنت مذہبات کی بنیاد پر. اسی لیے مسئلہ چلے چال بھیجنے کا نہیں, ہمارا تمہارا, ہمارے تمہارے خاندانوں, گھروں کا, بستیوں, شہروں, صوبوں, ملکوں کا, جہاں جہاں سے مہمان آئے ہیں اور پوری امت جہاں آباد ہے, امت کا جوان سفر جہاں ہے, اس کی محنت کا رخ صحیح ہو جائے, مشاہدات کے مغربات پر آ جائے, دعوت کی راہ میں جان و مال کو کھپاتے ہوئے دنیا کی چار سمتوں میں چل رہے ہوں, خدا سے کہہ رہے ہوں کسی کی کوئی عداوت نہ نہ کسی کو ڈبونا نہ کسی کو دھسوانا نہ کسی کو ہلاک کروانا. مخلوق اللہ سے مانگتا ہے, مخلوق اللہ سے مانگتا ہے. یہ سارے کا سارا کتبہ دھستے سے برباد ہونے سے, ہلاک ہونے سے, ڈوبنے سے, خدا کی پکڑ میں آنے سے بچ کر ارے اللہ کے ہونے کو بول رہا ہو, اسی کو سن رہا ہو, اسی کو سوچ رہا ہو اور اس کی نظر پر اپنی جان مال کو کھپا رہا. بولیں جی بھائی, ابھی جی سو رحمت اللہ علیہ بولتے ہیں جو ہمارے ایمان دیتے ہیں, یہ ہلو اتراধিকার সূত্রের ইমান. যেমনিভাবে দর্জির ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কি করো, সে বলে যে কাপড় সেলাই করি. কেন বলে আমার বাবা দর্জি ছিল, এই সেলাই কাম কাপড় সেলাইয়ের কাম করতো, সেও কাপড় সেলাইয়ের কাম করতো, তার ছেলে হিসেবে আমিও কাপড় সেলাইয়ের কাম করি. ওদের পরে আমার বাপ মুসলমান ছিল, সেই হিসাবে আমিও মুসলমান. আরে কালে হানি হয় নাকি যে উস্তাদ রায় بھائی, میں اس وقت میں یہ مجلس نہیں ہوگی, غنیمت سمجھ لو اللہ مجھے تمہیں سب کو قبول فرما لے. بولے سے کام کرے سارا معذور ہے تو معذور ہے, معذور کے لیے تو ہے گنجائش. جی بھائی مہربانی کرے ہمارا ایک تو دھرج دھرے بسی ایک کو پر جو جو میں بسا چلا شیش پر جو تو بسا تھا کی کرے کھانے ہوتا بتا تھا کرا কালকের এই সময় এখানে থেকে এই কথা বলেন বলা হবে না. আজকে শেষ এই ইস্তেমার জন্য আজকে শেষ. একটু ধৈর্য ধরে শুনি আল্লাহ তাআলা আমাদের কথা বলেন, এই কথা বলেন যে আমাদের অন্তরের মধ্যে বসায় দেয়. তাই হযরত ইউসুফ রাসুল বলতেন যে আমাদের ইমান তো হলো উত্তরাধিকার সূত্রের ইমান. এই ইমানের জন্য কোনো মেহনত নাই, এই ইমানের জন্য আমরা কোনো কুরবানি করিনি, এই ইমানের জন্য কোনো মুজাহাদা নাই. এই ইমানকে শেখার জন্যে আমাদের কোনো যান মানের খরচা আমরা করিনি, যার কারণে আমাদের ইমানের মূল্য আমার কাছে আমাদের কাছে অত খানিক নাই. অথচ তাদের ইমানের পিছনে তাদের কোরবানি ছিল, মুজাহাদা ছিল, যান মাল তারা খাপাইছেন, কষ্ট মুজাকে বরদাস্ত করছেন, ভোকা থাকতেন, ফাঁকা থাকতেন, বিপাশে কষ্ট করছেন, খাবারের কষ্ট, গরমের কষ্ট. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা রওয়াজ ভাই সফরে তো সফর করতেন, এমন এমন সফর করতেন, সফরের মধ্যে খাবার কিছু ছিল না, এমন এমন সফর হয়েছে যেই সফরে একটা করে খেজুর পাইতেন, এমন এমন সফর হয়েছে ওই খেজুরের শেষ হয়ে গেছে, মুখে দেওয়ার মতো কোন প্রাণী খেয়ে বাঁচতে পারে এরকম কোনো জিনিস তাদের সাথে ছিল না. ওই জন্য তাদের কাছে ইমানের মূল্য ছিল, ইমানের দাম ছিল, ইমানের কিমত ছিল. আর তাদের ইমানকে আল্লাহ তাআলা তাদের ইমানে আল্লাহ তাআলা মূল্যায়ন করতেন, তারা কোনো সমস্যাতে পড়লে আল্লাহ তাআলা তাদের সাহায্য করতেন. ইমান যদি মেহনত ছাড়া, আমাদের হাতা ছাড়া, কোরবানি ছাড়া, এখলাস আর আখলাস ছাড়া ইমান হয়, সেই ইমানের কথাবার্তা মেরে মোহতারা দোস্তার বুজুর্গ ওইটা একটা অসার বক্তৃতার ভুল ছুরি ছাড়া, নিষ্প্রাণ বক্তৃতার ভুল ছুরি ছাড়া আর কিছু না. ইমান তো এই জিনিসগুলোকে চায় যে সব কিছুর সাথে তোয়া লাগবে, কান্নাকাটি লাগবে, রাত্রি জেগে জেগে আল্লাহ তাআলার কাছে চাইবে. ওই রকম ইমান আল্লাহ ছিল সাহাবারা, যে ইমানের পিছনে কোরবানি ছিল, আমাদের হাদা ছিল, খোদা পিপাসার কষ্টকে বরদাস্ত করা ছিল, কাপড়ের স্বল্পতাকে তারা বরদাস্ত করতেছিলেন, শত ঢাকার মতো কাপড়ের আমার কাছে অনেকের ছিল না. হাতে ধরতে গেলে ইবনে রিয়ামান রাদিয়াল্লাহু তাআলা খন্দকের যুদ্ধের সময় ওনার কাছে শুধুমাত্র শত ঢাকা দেয় এতক্ষণ পরিমাণ কাপড় ছিল, ওই শীতের থেকে বাঁচার কোনো বস্ত্র ওনার কাছে ছিল না. মেরে মোস্তাহাম বুজুর্গ হয়তো হইতে পারে অবশ্যই এই মাঝমার মধ্যে বহু মানুষ আছে যাদের কাছে গত কয়েকদিনের শীত তদরের কথা, সাধারণ শীত নিবারণের জন্য কাপড় যথেষ্ট কাপড় নিয়ে আসতে পারেনি, এরকম ভাই ওইখানে আছে. ঘরে যেয়ে নিজের বিবির কাছ থেকে একটা চাদর দিয়ে নিয়ে আসছিলেন. অনেকের শরীর ঢাকার মতো কিছু ছিল না, শত ঢাকার মতো একটু কাপড়, মানুষের সমান লম্বা কষ্ট করে তারা ওই কষ্টের মধ্যে তারা শীতের থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছিলেন. তারা তাদের ইমানের জন্য এত কষ্ট করছেন, এত মুজাহাদা করছেন, মেরে বসতাম দোস্তার বুজুর্গ, এই জন্য আল্লাহ তালার সাথে তার এমন সম্পর্ক ছিল যে সম্পর্ককে আল্লাহ তালা মূল্যায়ন করলেন, আল্লাহ তালা তাদেরকে সাহায্য করলেন, আল্লাহ তালা তাদেরকে সাহায্য করলেন। তো মেরে বসতাম দোস্তার বুজুর্গ, তাই আমাদের জন্য সকলের জন্যই ওই রকম ইমামের মেহনত সকলের জন্যই জরুরি। শুধু এখানে যারা আছি তারা না, এখানে যারা নাই তারাও দুনিয়ার আনাতে কানাতে সকলকে নিয়ে এই রকমের ইমানে মেহনত করা, যে ইমানের জন্য জাল খরচ করবো, যে ইমানের জন্য মাল খরচ করবো, ইমানই কথা বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো, ইমানই মন্দিরের মধ্যে বসে ইমানের কথা শুনতেই থাকবো শুনতেই থাকবো, যেই চিন্তার দ্বারা যেইভাবে বিক্রি করলে সিরাতের থেকে যেভাবে ইমান শিখার কথাবার্তা করলেন ঘটনা করলেন পাওয়া যায়, ওইখানে যদি পড়তে সাহাবাতে আমরা পড়তে থাকি জানতে থাকি জানার চেষ্টা করতে থাকি, তাহলে দেখবো যে তারা ইমানকে কিভাবে শিখছেন। ওইভাবে যখন থেকে আমি মেহনত করতে থাকবো আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবো চাইতে হবে চাইতে থাকবো, তখন ইমান প্রকৃতপক্ষে ইমান আমার দিলের মধ্যে আসবে, আর ইমান আমার দিলের মধ্যে আসুক করেই যেন আমরা যথেষ্ট মনে না করি। আমরা সার্বক্ষণিক ভাবে টাকার জন্য তৈরি থাকি, যে কোনো টাকাটা যখন আসবে তখনই আমরা ওই টাকাটাকে সামনে নিয়ে চলব। এর আগে বলতেছিলেন কেউ বাড়ির থেকে আসতেন, কেউ দোকানের থেকে আসতেন, কেউ বাড়ির থেকে আসতেন, কিন্তু টাকা ব্যবসায় সব পরে তারা কেউ কোনোদিন বলে নাই যে আমি তো অপ্রস্তুত অবস্থায় আসছি, অরক্ষিত অবস্থায় রেখে আসছি, না, তাদের জীবন যাত্রার দিনের টাকাটাকে পুরা করার জন্য আল্লাহ তাআলা করে আমরা আমাদের ইমানের উপর মেহনত করে আমরা আমাদের ইমানের উপর মেহনত করে আমরা যেমন ইমানের ঘর মসজিদ ওই মসজিদে যে ইমানের হালকা দামে ইমানি মোজাকারা করার মাধ্যমে আমাদের ইমানকে তরুতাজা করে আমাদের ইমানকে পরিপূর্ণ করে, এমন হতে পারি যে আমাদের ভেতরে এরকম সব আমার জজ্বা পয়দা হয়ে যায়, সেই যেমন জজ্বা আমার সামনে সারা দুনিয়ার সমস্ত দরজাকে খুলে দেয় স্পষ্ট করে দেয়, দুনিয়ার যেখানে যেখানে আল্লাহ তাআলার বান্দা, দুনিয়ার যেখানে যেখানে আল্লাহ আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতেরা আছেন তাদেরকে সকলকে নিয়ে আমরা এমনভাবে ইমানের মেহনত করতে থাকতে পারি যে সকলের ইমান যেন ওই রকমের ইমান হয়ে যায় যেই ইমানের দ্বারা আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্কের সৃষ্টি হয়, এবং সেই ইমানের সাহায্য করে ইমান আমাদের সাহায্য করার জন্য আল্লাহ তাআলা ওই রকম তৈরি হয়ে যান, ওই রকম প্রস্তুত থাকেন যেরকম খন্দকের ইমান আমাদের জন্য আল্লাহ তাআলা সাহায্য করতে তৈরি ছিলেন। মেরে বহতরাম দোস্তার বুজুর্গ, এটা ওই চিল্লা চার মাসের ব্যাপার না, এটা হলো পুরা গান আর পুরা হল আর পুরা সময় আর পুরা পুঞ্জি, যেটা শুরুতে আরোপ করা হয়েছিল যে আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা একটা অমূল্য সম্পদ দিয়েছেন জন্মগতভাবে, জন্মগতভাবে অমূল্য সম্পদ দিয়েছেন, সেটা হলো মেহনতের পুঁজি। ওই মেহনতের পুঁজিটাকে শুধুমাত্র ইমানকে ঠিক করার জন্য, ইমানকে ঠিক করার পরে খুশু করার নামাজকে হাসিল করার জন্য তারিবের হালকাতে ঘন্টার পরে ঘন্টা বসে আল্লাহ নবীর হাদিস শোনার দ্বারা, আল্লাহ নবীর হাদিসের মধ্যে যে নূর আছে এই নূরকে নিজের ভিতরে বসানোর দ্বারা আর এই নূরের স্বাদ অর্জন হওয়ার স্বাদ সাধন করার দ্বারা আল্লাহ তাআলা জিকির জিকিরের মজা অর্জন করতে করতে মখলুকাতের উপকার হয় এরকম আখলাককে হাসিল করা করতে করতে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য আমাদের দিলের মধ্যে পাওয়া হয়। তো মেরে মহতরম বেস্তার বুজুর্গ, তাইলেই মূর্খতা পক্ষে আল্লাহ তাআলা যে অমূল্য পুঁজি আমাদেরকে দিয়েছিলেন ওই পুঁজির মূল্যায়ন করা হবে, ওই পুঁজির কদর করা হবে, ওই পুঁজির মূল্যায়ন যারা করছে ওই পুঁজির কদর যারা করছে, মেরে মহতরম বেস্তার বুজুর্গ আল্লাহ তাআলা তাদের সাথে আল্লাহ তাআলা তাদের পক্ষে অতীতে যা কিছু করে দেখিয়েছেন বর্তমানে ওটা আল্লাহ তাআলা করে দেখাইবেন, এবং ভবিষ্যতে যারা করবে তাদের সাথে ওই রকম আচরণ ওই রকম ব্যবহার আল্লাহ তাআলা করে দেখাইবেন। এইটার জন্য দরকার কি বলেন, আমরা তৈরি আছি তো সব ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে যে মেহনতের পুঁজি দিবেন ওই পুঁজিটাকে সঠিক জায়গাতে ব্যবহার করবো, তবে তো ইনশাআল্লাহ। এক আখরি বাদ শুনল আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়াদুহু খুদ ফরমা রহে হ্যায়, يا أيها الذين آمنوا كونوا أنصار الله، إيمان والو الله کے دین کے مددگار ہو جاؤ، محمد رسول الله صلى الله عليه وسلم دعائیں دے رہے ہیں، خوش قسمت ہیں, نصیب وار ہیں اللہ کے وہ بندے جو خیر کا سبب بن رہے ہیں اپنی جان سے مال سے, اور جن کی زندگیوں سے برائیاں ختم ہو رہی ہیں ان کے لیے دعا ہے. میرے دوستوں, پورا بدمن بنگلہ دیش کے اجتماعات, یہاں کے جوڑ, یہاں کے مجمع, لیکن تمہارے یہاں کا مقامی کام اور تمہارے یہاں کی مقامی نصرت, ہماری جماعتیں اور جہاں کی جماعتیں تمہارے یہاں آتی ہیں, دیہاتوں میں گاؤں میں جا کر کے جو کارگزاریاں ہمارے پاس آتی ہیں, مقامی طور پر نصرت نہیں ہے, بہت کم ہے. اور یہ یاد رکھنا, صرف کھلا دینا, سواری کا انتظام کر دینا اور راستہ بتا دینا, بے شک اس کے بڑے فضائل ہیں. اصل نصرت تو ہر مسجد کے ساتھی, جس مسجد میں جماعت آئے وہ ساتھی ان کے ساتھ اپنے بستر سامان کے ساتھ ہوں, ان سے گشتیں کروائیں, ان سے ملاقاتیں کروائیں, ان سے نفر جماعتیں نکلوائیں, اور ان سے ان کے ہاتھوں گھر یہ آواز زندہ ہو رہے ہیں. اور یہ بات قابو میں جب آئے گی, جب تمہارے یہاں ہزاروں کی تعداد میں جو چار مہینے لگائے ہوئے, سال لگائے ہوئے, پرانے اور ذمہ دار کہلائے جانے والے, جب تک یہ اپنے ساتھ اپنے محلہ شہروں کا, اپنے سال کا چلا, اپنے علاقوں میں ٹیرر اپنے نئے نئے ساتھیوں کو لے کر نہیں چلتے, اس وقت تک قابو میں نہیں آئے. اللہ میری تمہاری ہر کوتاہی کو اپنے طرف سے معاف کروا دے, اور سب سے پہلے نیت کرو آج کے بعد بولیں گے اللہ سے ہونے کو, اللہ کے غیر سے کچھ نہ ہونے کو. کسی کو بولیں گے, کسی کو سنیں گے, کسی کی دعوت کو لے کر چلیں گے اور اس کی دعائیں مانگیں گے, اے خدا عالم کو ایک انسان کی بولی بدل دے, ہر کچھ سے ہونے کو بولنے والا بن جائے. اس کے لیے جب تک ہم اس کے تقاضوں کو اپنے تقاضوں پر مقدم نہیں کرتے, اس وقت تک بات قابو میں نہیں آتی. اسی لیے علماء نے لکھا ہے کہ بے شک مکے کے مجاہدے بہت اور مکے کی قربانیاں بہت, لیکن دین اللہ نے پھیلایا مدینے سے, اس لیے کہ مدینے کے بچے بچے نے کیا عورتیں, کیا بوڑھے, کیا جواب, کیا مرد, کیا بچے, سب نے ایک ہی, جو اللہ رسول کو پسند وہ ہم کو پسند. ایسی نصرت کی, ایسی نصرت کی کہ ساری دنیا میں دین پھیلا, اور یہ جتنے بیٹھے ہیں سب ان کے حساب میں ہے. اس لیے دوستوں, اپنے مقامی کام کو آنے والی جماعتوں کے ساتھ نصرت کرتے ہوئے اور اپنے مقام پر اپنی روزانہ, ہفتے واری, ماہانہ, سالانہ اور کسی کے ساتھ ساتھ اپنے گھروں کی بہو بیٹیاں, اپنی ماں بہنیں, اپنے گھروں میں تعلیم کا اہتمام, تصویر کا اہتمام, نمازوں کا اہتمام, خدا کرے یہ بنگلہ دیش ایک ایسا نمونے کا ہو جائے کہ اس بنگلہ دیش میں کوئی بے نمازی نہیں. نیت کرو انشاءاللہ 100% نماز زندہ کرے. اب بولو ہمت کر کے, مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے مدینے میں تین قسم کے تھے, پوری جان, پورا مال, آدھی جان, آدھا مال, اور تہائی جان, تہائی مال. ہر سال کے چار مہینے اور باقی آٹھ مہینے میں مقامی نصرت. حضرت مغلائے کے صحابہ رضی اللہ تعالیٰ اپنے جانور چلا رہے تھے, بارش سے آنے والے وقت کو دیکھا, سارا چھوڑ چھاڑ کے آئے اور ان کو لے گئے حضور کے ہاں. حضرت اب سید اکبر نے راستے میں لے لیا اور انہوں نے ان کی تعلیم شروع کرا دی. نصرت تو اس طرح ہوتی ہے. اس سے اللہ مانگنا ہے, اس محنت کو محنت نہ بنانے, اپنی محنت کو نبوت کی محنت پر نہ لانے. میں جتنی ہم سے اور پوری امت سے کوتاہی ہوئی, اللہ سے معافی مانگیں گے. آج سے اس محنت کو اپنی محنت بنانے کی নিয়ত করকে খড়ে হতে না পায়। বলেন যে আমি শেষ কথাটা আপনাদের কাছে আরজ করতেছি, সেটা হলো আল্লাহ তাআলা যে আল্লাহ বান্দাদেরকে মোমেনদেরকে বলতেছেন যে আইহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে আল্লাহ হে ইমানদারেরা তোমরা আল্লাহ তাআলার সাহায্যকারী বলো, অর্থাৎ আল্লাহ তাআলার দিনকে নুসরতকারী বলো। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন যে কষ্টসীব ওই বান্দা, কষ্টসীব ওই বান্দা যে সমস্ত যে খানচুতে আসান জড়িয়ে হয়, যার তাকে বাধ্য করে খায়ের ভালাই উঠে আসে, আল্লাহ নবী বলছেন যে সে হলো কষ্টসীব লোক, ভাগ্যবান মানুষ। আর ভদ্রসীব দুর্ভাগা ও সেই যে নাকি মন্দ জিনিস উজুদে আসার কারণ হয়, মন্দ জিনিস উজুদে আসার কারণ হয়। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের জান আর মালকে খায়ের উজুদে আসার জড়িয়ে বানায়। বলে যে ভাই এই যে বাংলাদেশের এই ইজতেমা জোর আর চিল্লা তিন চিল্লা তিন দিনের মেহনত এলাকার মধ্যে কমবেশি যে মেহনত আছে এটাকে তো স্বীকার করতে হয়, কিন্তু আমাদের কাছে প্রতি বছরে যে কারগুলো যেটা পৌঁছতেছে সেটা একটা জায়গার মধ্যে দুইটা জায়গার মধ্যে যথেষ্ট কমি। এই কমিটার কারণে ওই ফল এখনো পাওয়া যাইতেছে না, প্রকাশ হইতেছে না। এই মেহনতের বদলে যে ফলটা প্রকাশ পাওয়ার কথা ছিল সেটা হলো নুসরতের কমি। নুসরতের অর্থ হইতে না যে কোনো জামাত এলাকাতে গেল তাদেরকে দুই বেলা খাওয়াই দিলাম, মেহমানদারি করে দিলাম, এটার নাম নুসরত না। হ্যাঁ এটাও নুসরত, কিন্তু এটা যথেষ্ট পরিমাণে না। আসল নুসরত হলো যে আল্লাহ তাআলা মেহরবানি করে যখন কোনো এলাকাতে কোনো জামাত পৌঁছাই দেয়, আমার এলাকাতে আমার মসজিদে যখন কোনো জামাত পৌঁছবে তখনই সাথে সাথে আমার জন্য এবং আমাদের জন্য জরুরি হইল যারা আমরা এই মেহনতের সাথে সম্পৃক্ত আছি, যারা এই মেহনতকে মহত্ব করে ভালোবাসি, তাদের জন্য জরুরি হইল তাতে আমাদের দৃষ্টাপত্র নিয়ে ওই জামাতের কাছে চলে আসা, তাদের সাথে আমলের শরীর হওয়া, তাদের সাথে মশারাতের শরীর হওয়া, তাদের সাথে তালিমের হালকায় বসা, তাদেরকে গাছের জন্য নিয়ে যাওয়া, বাড়িতে বাড়িতে তাদেরকে নিয়ে গাছ করানো, ওইখানে যেয়ে তাদেরকে তুস্কে তাদেরকে দিয়ে তুস্কিল করানো, তাদের তাদেরকে দিয়ে উসুল করানো, অর্থাৎ সমস্ত কামের মধ্যে তাদের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া, অর্থাৎ যে হেদায়ত নিয়ে তারা মার্কেট থেকে আমার এলাকাতে পৌঁছছে ওই হেদায়ত অনুযায়ী তারা মেহনত করবে, এবং আমিও এই মার্কেটের হেদায়তটাকে নিজের জন্য হেদায়ত করে দেয় সমস্ত কামের মধ্যে তার সাথে শরীর থাকবো, সমস্ত টাকা টাকা তাদের মাধ্যমে পুরা করানোর জন্য চেষ্টা করবো। বলেন যে এই লাইনে যথেষ্ট কমি, এই লাইনে যথেষ্ট কমি, আর আরেকটা কমি যেটা, আর ওই কমিটা আরেকটা কমি আছে, আর এই কমিটা অত সময় পর্যন্ত করা হবে না, যত সময় পর্যন্ত আমাদের এলাকাতে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে এই যে হাজার হাজার তিন চিল্লাওয়ালা, হাজার হাজার এক চিল্লাওয়ালা পুরানের সাথী নামে যতদিনে পরিচিত আছি, এই আমরা এই পুরানের সাথীগণ যতদিন পর্যন্ত পুরোপুরিভাবে নতুন সাথীদের সাথে মাকামি মেহনতের মধ্যে রোজানার মশওয়ারা, রোজানার গাছ, রোজানার মসজিদের আবাদের মেহনত, সাপ্তাহিক গাছ বেরোনি মাকামি, আর মাসের তিন দিন এবং বছরের চিল্লা তিন চিল্লা আমার মহল্লার মসজিদের নতুন নতুন সাথীদেরকে নিয়ে পরামর্শ অনুযায়ী ফয়সলা অনুযায়ী এলাকার মধ্যে পানিদের জেলার পায়দল অথবা বন্য এলাকার পায়দল অথবা সওয়ারি যেভাবে পরামর্শ হয় নিজের মসজিদের সাথীদেরকে নিয়ে যতদিন পর্যন্ত না চলব এবং নিজে নিজের সাথীদের সাথে মাকামি পাঁচকামকে পুরা না করব এত সময় পর্যন্ত এই কমি আমাদেরকে পুরা আমাদের পুরা হবে না। আর প্রত্যেকে নিজ দায়িত্বে নিজ নিজ ঘরে নিজের উপস্থিতিতে তালিমের হালকা যখন আমরা শুরু না করব এতদিন পর্যন্ত আমার জেহেন পুরোপুরিভাবে এই দাওয়াতের কামকে গ্রহণ করবে না, পুরোপুরিভাবে দাওয়াতের কামকে যদি গ্রহণ না করে তো মেনে মহতরম দোস্ত বুজুর্গ দাওয়াতের মেহনতের দ্বারা নিজের ইমানের পূর্ণতা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ইমানের পরিমাণ আমরা অর্জন করতে পারবো না, আমাদের অর্জন হবে না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলে যে এই জন্যই যে যাতে করে এই কবিতা আমাদের এই দেশের এই কবিতা আমাদের দেশের এই কবিতা পুরো হয়ে যায়। এই পুরো হয়ে যাওয়ার পরে এই বাংলাদেশের ইস্তেমা বাংলাদেশের মেহনত সারা দুনিয়ার মানুষের জন্য যেন একটা নমুনা হইতে পারে, সারা দুনিয়ার মানুষের জন্য একটা নমুনা হইতে পারে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ এইটা আমাদের জন্য খুব জরুরি। এইটাই প্রকৃতপক্ষে বড়দের কাছে আমরা এক পর্যন্ত যে কাজগুলি পৌঁছেছি তার মধ্যে থেকে এই কবিটা খুব প্রকট ভাবে দেখা দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কবি পুরা করার জন্য তৌফিক দিয়ে দেয়, আল্লাহ তাআলা আমাদের অতীতকে মাফ করে দেয়। এজন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ এজন্য এখন থেকে আমরা হাজরি ইউসুফ রহমতুল্লাহ বলতেন যে মদিনার মানুষের মদিনার মানুষের যদি সার্বিকভাবে হিসাব করা যায় তাহলে দেখা যাবে তিন ভাগে বিভক্ত করা যাবে মদিনার মোমেনদেরকে মুসলমানদেরকে। কিছু মোমেন কিছু মুসলমান তো এমন ছিলেন যারা পুরা দান পুরা মান আল্লাহর দিনের জন্য তা অক্ষ করে দিয়েছিলেন, কিছু মোমেন কিছু মুসলমান এমন ছিলেন যে তারা অর্ধেক দান অর্ধেক মান, কিছু এমন ছিলেন যে তারা তিন ভাগের এক ভাগ দান তিন ভাগের এক ভাগ মান আল্লাহর রাস্তাতে দিয়ে দিয়েছেন। এই জন্য আমরাও কমপক্ষে ছোটবার থেকে নিয়োগ করি যে ইনশাল্লাহ আমরাও তিন ভাগের এক ভাগ আল্লাহ রাস্তাতে দিয়ে দেবো, আর সাত বছরের তিন ভাগের এক ভাগ আমরা বাড়ির বাইরে এলাকার বাইরে থেকে আল্লাহ রাস্তাতে মেহনত করবো, অর্থাৎ প্রতি বছর চার মাস লাগাই দেবো। কি বলেন এরকম নিয়োগ করা যায় না? এর আগে পুরে আজম কি বলেন পুরে আজম কি হম আজমি নবী কে নাইব হ্যাঁ পুরে আলম কি জিম্মেদারি হে করি টুটি ফুটি মেহনতোঁ পর আল্লাহ কবুল ফরমা লে আলম নে হিদায়ত কে উড়ুমি হওয়ায় চলা দে। বলেন যে আমরা তো নিয়োগ করে নেই পুরো দুনিয়াতে ইনশাআল্লাহ সারা দুনিয়ার মধ্যেই আমরা দাওয়াতের কাজকে করবো, দাওয়াতের কাজকে পৌঁছাইবো, প্রয়োগ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেয়, আল্লাহ তাআলা কবুল করে, কারণ আমরা আলম নবীর আলমী উম্মত। আমাদের নবীকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের জন্য কেয়ামত করতে পারে ওনা মানুষের জন্য কেয়ামত করতে তো সবাই জন্য আল্লাহ তাআলা নবীদের পাঠাচ্ছেন। হিম্মত করা দায় নগদ নগদ চারটার মাসের জন্য, নগদ নগদ